الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة، قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو بزرگو عزیزو، اس زمانے میں محنت تو ہر شخص کر رہا ہے، لیکن ہر شخص اپنی محنت میں کامیاب نہیں ہے، اس لیے کہ اللہ رب العزت نے کامیابی کا ضابطہ دین متعین کر دیا ہے، اور دین کے زندگی میں آنے کا راستہ دعوت اللہ متعین کر دیا ہے. ہر سمجھ تھے کہ محنت کے صحیح غلط ہونے کا فیصلہ محنت کرنے والا نہیں کرے گا، بلکہ محنت دینے والا کرے گا. اللہ رب العزت نے انبیاء علیہ السلام کے ذریعے اور انبیاء علیہ السلام کے بعد صحابہ کرام کے ذریعے محنت کا وہ طریقہ متعین فرما دیا ہے جو طریقہ ہے محنت تربیت کا، ہدایت کا، تزکیے کا اور مغفرت کا یقینی راستہ ہے اور یقینی سبب ہے. سب سے پہلے ہمیں سب کچھ پر غور کرنا ہوگا کہ وہ طریقہ محنت کیا ہے جس طریقہ محنت پر اللہ کی طرف سے ہدایت کا وعدہ ہے. امام مالک رحمۃ اللہ علیہ کا قول ہے، اس امت کے بعد والے سدھر نہیں سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے. اس امت کے بعد والے تربیت نہیں پا سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے. میرے بزرگ دوست عزیزو، ہماری محنت میں وہ طریقہ زندہ ہو جو طریقہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. دعوت اس طریقہ محنت کا نام ہے جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. مولیٰ صاحب کا محفوظ ہے کہ رواجی طریقوں سے رواج ترقی کرے گا، دین ترقی نہیں کرے گا. دین کی ترقی اللہ رب العزت نے ان طریقوں میں رکھی ہے جو طریقہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے ہیں. اس لیے سب سے پہلے اپنی محنت کو صحابہ کے طریقے محنت کے مشابہ کیا جائے. ہر سمجھتے جتنی صحابہ کی مشابہت پیدا ہوگی اتنی نورانیت اور ہدایت دل میں اترے گی، اور جتنی اس امت کا طریقہ محنت صحابہ کرام کے طریق سے دور جائے گا. میرے دوستو عزیزو، اس طرح حضور اکرم صلی اللہ علیہ وسلم کا کھانے کا طریقہ ایک سنت آپ کی ضرورت کی متعین ہے، اور سنت آپ کی عبادات میں متعین ہے. بالکل اسی طرح دعوت بھی آپ کا ایک طریقہ محنت ہے، اور وہ بھی آپ کی اہم سنت ہے. جس طرح ایک ضرورت کا سنت کے خلاف پورا کرنے سے سنت اس ضرورت کی سنت کے انوارات پیدا نہیں ہو سکتے، بالکل اسی طرح اگر دعوت اللہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے سے ہٹ کر دعوت دی گئی تو اس دعوت سے نہ ہدایت ملے گی، نہ تربیت ہوگی، نہ نصرت ہوگی، اور نہ اس پر اللہ کی طرف سے کوئی وعدہ پورا ہوگا. اس لیے ہمیں سب کو اجتماعی طور پر سب سے پہلے یہ غور کرنا ہے کہ اس محنت کا سنت طریقہ کیا ہے، اور اس کام میں مزاج نبوت کیا ہے. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد. محترم دوست بزرگو، میں پتکی محنت کرتے سے প্রত্যেকেই আপন আপন মেহনতের মধ্যে সে সফল কাম হইতেছে এমন নয়, কেউ সফল কাম হইতেছে কেউ হইতেছে না। আসলে মেহনতের যে তরিকা দিনের জন্য, বলে যে দিন মানুষের জিন্দগিতে আসা, এটার জন্য যে মেহনতের তরিকা, বলে যে সেই তরিকা যেমন দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন, দিন জিন্দগিতে আসার জন্য যে মেহনতের তরিকা সেটাও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন। ওই তরিকায় যখন মেহনত হবে তোমার যে দিন মানুষের জিন্দগিতে আসবে সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এবং নবীদের পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন যে দাওয়াতের মেহনত করছেন, বলেন যে দাওয়াতের মেহনতকে যে তরিকায় করছেন সেই তরিকায় মেহনত মেহনত হইল দিন আসার একমাত্র রাস্তা এবং দিন জিন্দিগিতে আসার জন্য নির্দিষ্ট রাস্তা। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে রেবাজি মেহনতের দ্বারা বলে যে দিন মানুষের জিন্দিগিতে আসবে না, বরং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যেমন এটার উপরে এটার মধ্যে নুরানিয়াত রয়েছে, খাবার সুন্নাত আছে, কেউ সুন্নাত মোতাবেক খানা খায়, তো এর মধ্যে যেরকম নুরানিয়াত আছে ঠিক এরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তরিকায় মেহনত, মেহনতের ওই তরিকা যে মেহনতের দ্বারা দিন জিন্দিগিতে আসে, এটাও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নত। যখন ওই মেহনত করা হবে, সুন্নত ওয়ালা মেহনত করা হবে, তো ওর মধ্যে হেদায়ত রাখছেন, ওর মধ্যে নুরানিয়াত রাখছেন, ওর মধ্যে তরবিয়ত রাখছেন এবং ওর মধ্যে মাগফিরাত হবে, সেই সব জিনিস আবার যেরকম ভাবে তাজকিয়া নফসা হবে, সেই সব জিনিস ওই মেহনতের সঙ্গে সম্পর্কিত, যে মেহনত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহ পাকের তরফ থেকে আসছে। এই জন্য বলেন যে রেবাজি মেহনতের দ্বারা দিন জিন্দা হয় না, বলে যে দিন জিন্দা হওয়ার জন্য সুন্নত মেহনতের প্রয়োজন। আবার যে যত সুন্নত থেকে দূরে সরবে মানুষ, যত সুন্নত মোতাবেক হবে তত নুরানিয়াত আসবে, আর যখন সুন্নতের খেলাফ চলবে, সুন্নত থেকে দূরে সরবে, তো বলে যে ওটার দ্বারা কখনোই নুরানিয়াত পয়দা হবে না, যে নুরানিয়াত সুন্নতের দ্বারা হাসিল হইত। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে আমাদের মেহনতটাকে সুন্নতের উপরে আনতে হবে, দাওয়াতের যে মেহনত এটার যে তরিকা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ছিল, সেই তরিকার উপরে আমাদের যখন এই মেহনত আসবে, তো এই মেহনতের মধ্যে বলে যে ওই দিন আমাদের জিন্দগিতে আসবে, নুরানিয়া জিন্দগিতে আসবে, হেদায়ত আসবে, তাজকিয়া আসবে, তরবিয়ত হবে, সব জিনিসই এর মধ্যে হবে। এই জন্য আমাদের মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে, আর এই সুন্নত তরিকার মেহনত, এই মেহনতের দ্বারাই দিন মানুষের জিন্দগিতে আসে। সবসে পহলা মকসদ ইস মেহনত কে জরিয়ে আপনি জাত সে লেকর তমাম বসনে ওয়ালে মুসলমানো কা রুখ ওর ইনকা ইয়াকিন মখলুক সে খালিক কি তরফ ফিরে, ইয়াকিন কি তবদিলি কি ইয়ে মেহনত হে, یقین کی تبدیلی کی یہ محنت ہے۔ ہمارے لیے صاحب فرماتے تھے اگر میں اس محنت کو کوئی نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا، کہ یہ محنت اپنے یقینوں کو بدلنے کے لیے ہے۔ میرے دوست بزرگ عزیزو، یقین کی تبدیلی کا وہ متعین طریقہ ہے جو طریقہ صحابہ کرام کا تھا، ہم سب کو وہی طریقہ مطلوب ہے، ہم سب کو وہی طریقہ مطلوب ہے کہ دعوت دے کر محنت کر کے یقین کے بدلنے کی جگہ پر سب کو جمع کیا جائے۔ حضرت فرماتے تھے حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد سے جوڑا تھا، یقین کے بننے کی جگہ اصل مسجد تھی، مسجد سے باہر کے جتنے مادی نقشے پھیلے ہوئے ہیں ان تمام مادی نقشوں میں تو یقین کے بگڑنے کے اسباب ہیں، یقین کے بننے کے اسباب مسجد میں ہیں، کہ دعوت کے ذریعے ہر ایمان والے کو مسجد سے باہر کے پھیلے ہوئے تمام مادی نقشوں سے نکال کر مسجد کے ماحول میں لے کر آؤ، یقین کے بننے کا راستہ ہی یہی ہے۔ صحابہ کرام کا معمول بھی یہی تھا، اے صحابہ کرام دعوت کے ذریعے ایمان سیکھنے کے عنوان پر ہر ایمان والے کو مسجد میں لے کر آتے تھے۔ عبداللہ بن رواحہ، معاذ بن جبل، عمر بن خطاب، عبی بن کعب، ابو ہریرہ رضی اللہ اجمعین، ان سب کا معمول یہ تھا کہ یہ ایک ایک کی خوشامد کرتے، ایک ایک سے ملاقات کرتے اور یہ کہتے تھوڑی دیر کے لیے ہمارے ساتھ بیٹھو تاکہ میرے پر ایمان لے آویں۔ حدیث میں آتا ہے کہ جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو۔ میرے دوست عزیزوں، یہ یقینی بات ہے، یقینی بات ہے کہ مسجدوں میں ایمان کے اور مغیبات کے حلقوں میں جڑنے سے ہی مادے کا شکل کا یقین دلوں سے نکلے گا اور اللہ کی ذات عالی کا یقین دلوں میں اترے گا۔ حضرت عمر رضی اللہ عنہ کا اپنا قول ہے، حضرت عمر فرماتے ہیں کہ میں تمہیں ایمان کے حلقوں میں اس لیے جمع کرتا ہوں تاکہ میرے ایمان میں ترقی ہو۔ میرے دوست عزیزو، ہم سب کی ذمہ داری یہ ہے کہ ہم کوشش کر کے اپنے طریقہ محنت کو صحابہ کے طریقہ محنت کے مشابہ کریں۔ صحابہ کا یہی طریقہ تھا کہ وہ اپنے ایمان کی تقویت کے لیے، اپنے ایمان کی تجدید کے لیے صحابہ پر گشت کرتے تھے۔ جن صحابہ کے میں نام لیے ہیں، یہ ایک ایک کے دو دو کے ہاتھ پکڑتے خوش آمد کرتے اور کہتے تھوڑی دیر کے لیے ہمارے ساتھ مسجد میں آ جاؤ اپنے رب پر ایمان لائیں گے. میرے دوست عزیزو, ہمیں صحابہ اکرام کے واقعات میں یہ بات خوب ملتی ہے کہ مسجد کے ماحول سے ہی انسان انسان بنتا تھا اور مسجد کے ماحول سے ہی ان کے دلوں کا کفر ٹوٹتا تھا اور مسجد کے ماحول سے ہی اسلام پر چلنے کی استعداد اور رغبت پیدا ہوتی تھی. وقت ثقیف آیا, اس نے کہا کہ ہم اسلام کو قبول کریں گے, نماز نہیں پڑھیں گے, زکات نہیں دیں گے, جہاد نہیں کریں گے, اپنے بت کو نہیں توڑیں گے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان کا خیمہ مسجد میں لگوایا اور فرمایا کہ میں ان کو مسجد میں اس لیے رکھا ہے تاکہ ہمارے مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. تو طفیل بن عامر دوسری رضی اللہ تعالیٰ آئے مکہ مکرمہ, مکہ والوں نے کہا یہ طفیل نہ محمد سے بات کرنا نہ ان کی بات سننا, جو ان کی بات سنتا ہے وہ ان کا ہو جاتا ہے. تو طفیل بن عامر فرماتے ہیں میں نے اپنے کانوں کو روئی سے بند کر لیا کہ میرے کان میں آپ کی کوئی بات نہ پڑے. فرماتے ہیں اچھی طرح کان بند کر کے مسجد میں داخل ہوا, حضور اکرم صلی اللہ علیہ وسلم کعبے کے پاس نماز پڑھ رہے تھے. حضرت طفیل فرماتے ہیں اندر سے میرے دل نے تقاضا کیا کہ تو پڑھا لکھا آدمی ہے, اچھے برے کلام سے واقف ہے, تجھے ان کی بات سننی چاہیے. فرماتے ہیں میں نے کان سے روئی نکالی اور آپ کی بات سنی اور اسلام قبول کیا اور اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنے ہیں. مجھے آپ سب حضرات سے عرض کرنا ہے کہ وہ علیہ صاحب فرماتے تھے دعوت کانوں میں بات ڈالنے کو نہیں کہتے, تبلیغ کانوں تک پہنچانے کو نہیں کہتے, تبلیغ دلوں میں اتارنے کو کہتے ہیں. دلوں میں اترنے کی جگہ اصل مسجد ہے. یہ بات سب اچھی طرح یاد رکھیں کہ ہمارے گشت و ملاقاتیں برائے ملاقات نہیں ہیں بلکہ برائے مسجد ہیں. کہ ہر ایمان والے کو مسجد سے جوڑا گیا تھا. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. میرے دوست عزیزو, یہ بات تو ہر عقل والا سمجھ لیتا ہے اور سمجھ لے گا کہ جو بات دین کی مسجد کے ماحول میں آئے گی وہ مسجد سے بات سمجھ میں نہیں آ سکتی. میرے دوست عزیزو, بے انتہا مثالیں اور بے انتہا واقعات ہیں صحابہ اکرام کے کہ مسجد کے ماحول میں آ کر بات سنی جاتی تھی. حضور اکرم صلی اللہ علیہ وسلم دین کے کسی تقاضے پر بھیجنے کے لیے یا اللہ کا کوئی تازہ حکم سنانے کے لیے الصلاۃ الجامعہ کا اعلان کر کے صحابوں کو مسجد میں جمع کرتے تھے. کوئی بات کوئی حکم آ گیا ہے آسمان سے تو اعلان ہوتا الصلاۃ الجامعہ, اور آپ کو کوئی کہیں کسی تقاضے پر صحابوں کو بھیجنا ہوتا تو اعلان ہوتا الصلاۃ الجامعہ. یعنی تشکیل کے لیے, تعلیم کے لیے اور ایمان کی تقویت کے لیے, ان تمام کاموں کے لیے امت کو مسجد سے جوڑا گیا تھا. اس لیے اچھی طرح یاد رکھو کہ ہمارے گشت اور ملاقاتیں برائے ملاقات نہیں ہیں برائے مسجد ہیں. جو ہی ایک مسلمان نے مسجد کی طرف قدم اٹھایا اللہ کی رحمت اس کے پیچھے دوڑ گئی. اللہ تعالیٰ خود فرماتے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. ابھی ہمیں اس کا اندازہ نہیں ہے کہ اگر ہم نے گشتوں کے ذریعے ایک مسلمان کا قدم اٹھوا دیا مسجد کی طرف, ہم نے اللہ کی رحمت کو اس کے پیچھے دوڑا دیا. ہمیں صحابہ کرام کے تمام واقعات میں یہی ملتا ہے کہ صحابہ حد ضرورت کے لیے مسجد کی طرف آتے تھے. دنیا دینی نہیں بلکہ دنیاوی سارے مسائل کے تعلق بھی مسجد سے تھا. بارش رکوانی ہو تو مسجد, بارش جاری کرانی ہو تو مسجد, قرضہ ادا کرانا ہو تو مسجد, بیمار کو ٹھیک کرنا ہو تو مسجد, آندھی جل جائے تو مسجد, ہر مسئلے کے لیے امت مسجد سے رجوع کرتی تھی. اللہ کے گھر سے امت کی بے تعلقی یہ امت کی بے دینی کا اصل سبب ہے. اس لیے میرے دوست عزیزو, میں نے پہلی بات عرض کی ہے کہ ایمان کے بننے کی جگہ اصل مسجد ہے. صحابہ کرام سالوں بھر گشت کر کے کہتے تھے آ ہمارے ساتھ بیٹھو کچھ دیر کے لیے پر ایمان لے آئے. صحابہ کرام کے ایمان کی تجدید کا اور ایمان کی تقویت کا یہی طریقہ تھا. میرے محترم دوست بزرگوں, مرنج بھائی دعوت محنت دعوت محنت ادیہ کی মানে দাওয়াতের মেহনতের উদ্দেশ্য হল গলত ইকিন দিল থেকে বের হয়ে যায় এবং সহি ইকিন দিলের মধ্যে বসে যায়, দিলের ভিতরে সহি ইকিন পয়দা হয়ে যায়, ইকিনকে পরিবর্তন করার জন্য. দুনিয়া মখলুক থেকে কিছুই হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়. মখলুক থেকে হওয়ার ইকিন এটা হল গলত ইকিন, আল্লাহ থেকে হওয়ার ইকিন এটা হল সহি ইকিন, আল্লাহ থেকেই হয়, মখলুক থেকে কিছুই হয় না, এই ইয়াকিনকে বদলাইবার জন্য, ইয়াকিনকে পরিবর্তন করার জন্য, যে মখলুক থেকে না হওয়ার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, পরে যে ইয়াকিনকে পরিবর্তন করার জন্যই এই দাওয়াতের মেহনত। আর এই দাওয়াতের মেহনতের মধ্যে যেটা তরিকা সেটা হলে যে ইমান ইয়াকিনকে সহি করা, বলে এটার স্থান হল মসজিদ। মসজিদের মধ্যে এই ইয়াকিন পরিবর্তন হয় এবং এই মসজিদের মধ্যে ইয়াকিন সহি হয়ে যায়, ইমান সহি হয়ে যায়। মসজিদ হল ইমান সহি করার জায়গা। এই জন্য এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মজমাইন লোকদেরকে খোশামোদ করে করে মসজিদে নিয়ে আসেন আর বলতেন, বসো আমাদের সঙ্গে কিছু সময়, আমরা আমাদের রবের উপরে ইমান আনি। এই মসজিদের মধ্যে ইমানের হালকা বানাইছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত উবাই ইবনে কাব, হযরত বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মজমাইন লোকদের মধ্যে গাস্ত করতেন এবং লোকদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসতেন এবং মসজিদে তাদের সঙ্গে ইমানের আলোচনা করতেন। আর ওই ইমানের আলোচনার দ্বারা ইমানের মধ্যে উন্নতি হয়, ইমানের মধ্যে তরক্কি হয়। তো এই ইমানকে বাড়াইবার জন্য ইমানের মজলিস মসজিদের মধ্যে কায়েম করতেন। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেন যে আমি তোমাদেরকে ইমানের হালকায় বসাইছি, এই জন্য ইমানের হালকা এই জন্য কায়েম করছি যাতে আমার ইমানের মধ্যে উন্নতি হয়, আমার ইমানের মধ্যে তরক্কি হয়। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, বলে যে মসজিদ হল ইমান শিখবার জায়গা, ইমান তৈয়ার হইবার জায়গা। আমাদের গেস্ট মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, মোলাকাত করা, শুধু মোলাকাতের জন্য নয়, বলে যে আমাদের এই মোলাকাত মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, মানুষকে এই কথার জন্য তৈয়ার করা যে তুমি মসজিদে আসো, মসজিদে আনবার জন্য, মসজিদের সঙ্গে মানুষকে সম্পর্কিত করার জন্য। যখন মসজিদের দিকে আসবে, বলে হাদিসের মধ্যে আসে, বলে যাকে মসজিদে আসা যাওয়া করতে দেখো তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও, যে সে ইমানদার। মসজিদে আসার দ্বারা ইমান বাড়ে। মসজিদের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্যই আমাদেরকে মানুষের সঙ্গে যায় সাক্ষাৎ করতে হবে এবং মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে জমা করতে হবে, মসজিদের মধ্যে ইমান বাড়বে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বনু সাকিফ যখন আসলো তো তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন। তো বলেন যে মসজিদের মধ্যে এই জন্য রাখলেন যে যাতে তাদের দিল ইসলামের জন্য নরম হয়ে যায়, ইমান কবুল করার জন্য তাদের দিল নরম হয়ে যায়। তারা বললো আমরা নামাজ পড়বো না, আমরা যাকাত দিব না, আমরা জিহাদ করবো না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা আমাদের মূর্তিকে ভাঙবো না, যেটা যে মূর্তির পূজা আমরা করতাম এগুলিকে আমরা ভাঙতে বা ভাঙবো না। এই সমস্ত কথা তারা বললো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন যাতে তাদের দিল ইমানকে কবুল করার জন্য নরম হয়ে যায়। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের মধ্যে রাখছেন যাতে ইমানের জন্য দিল তৈয়ার হয়ে যায়। এমনিভাবে হযরত তুফাইল, আমর ইবনে তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি যখন মক্কাতে আসলেন তো ওই সময় মক্কার লোকেরা ওনাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবে না, তার কথাবার্তা শুনবে না, কারণ তার কথাবার্তা যে শুনে তার মধ্যে পরিবর্তন এসে যায়, সে তার হয়ে যায়, তার কথা ছাড়া কিছুই বুঝে না। তারপরে বিভিন্ন রকমের ভয় দেখা এলো, বলে যে আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এই ধরনের ভয় তাকে দেখাইলো। তো উনি বলেন যে আমি তাদের কথা শুনে আমার দুই কানের মধ্যে তুলা দিয়ে দিয়ে বন্ধ করে দিলাম যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা আমার কানে না পৌঁছে। বলে যে এরপরে আমি মসজিদে গেলাম, তো মসজিদে যেয়ে দেখলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন। তো ওই মসজিদে যাওয়ার পরে আমার মনে এই কথা আসলো যে আমি তো একজন জ্ঞানী মানুষ, আমি তো একজন বুদ্ধিমান মানুষ, আমি কেন মানুষের কথায় কানের মধ্যে তুলা দিলাম, আমি তার কথা কেন শুনি না? যদি ভালো হয় তো আমি তার কথাকে গ্রহণ করব, আমার কাছে তো বুদ্ধি বিবেচনা আছে, ভালো কথাও বুঝি, খারাপ কথাও বুঝি, যদি ভালো কথা হয় তাহলে গ্রহণ করব, খারাপ কথা গ্রহণ করব না, আমি মানুষের কথায় কেন কানে তুলা দিলাম? তো বলে যে এই কথা মনের মধ্যে জাগলো। কখন? বলে যে যখন আমি মসজিদে ঢুকলাম তো আমি কানের তুলাকে সরাইয়ে ফেললাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়তেছেন এই কথা এটা শুনবার জন্য আমি তার কাছে গেলাম, তো বলেন যে এরপরে বলে এরপরে তিনি ইসলাম কবুল করলেন, এবং ইসলাম কবুল করার পরে বলে যে উনি ওনার কৌমের কাছে গেলেন, 80 ঘর 80 পরিবার তার উসিলায় ইসলামে দাখিল হয়ে গেল। তো এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, বলেন যে মসজিদ হল আসল জায়গা যেখানে ইমান তৈয়ার হয়, যেখানে ইমানের মধ্যে তরক্কি হয়, ইমানের মধ্যে শক্তি পয়দা হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন লোকদেরকে মসজিদে জমা করতেন। এই জন্য আমাদের যে গাছ এবং মোলাকাত যেটা মানুষের সঙ্গে আমরা করি মসজিদের বাইরে, এই মোলাকাত শুধু মোলাকাতের জন্য নয়, ওই মোলাকাত তো হলো, এই সাক্ষাৎ তো হলো তাকে মসজিদের জন্য আনবার জন্য। একজন লোক যখন মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা রহমতের দিকে রওনা দেয়, আল্লাহর দিকে রওনা দেয়, তো বলে যে আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। আমি একটা লোককে যখন মসজিদের দিকে আনব খোশামত করে বুঝে, তা আমি যেন আল্লাহ পাকের রহমতকে তার পিছনে দৌড়াই দিলাম, আল্লাহ রহমত তার দিকে দৌড়াই দিলাম, আল্লাহ রহমত তার দিকে দৌড়াই আসতেছে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, আমাদেরকে এই কথা খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের এই দাওয়াতের মেহনতের মধ্যে উদ্দেশ্য হল মসজিদ, মসজিদের দিকে মানুষকে সম্পর্কিত করা। আর এই মসজিদ শুধু দিনের জন্য নয়, বলে যে মসজিদ তো দুনিয়ার হাজত পুরা করার জন্য মসজিদে আসতে হবে একজন ইমানদারকে, বলে যে যদি বৃষ্টি করাইতে হয় তো মসজিদে এসে দোয়া করতে হবে, বৃষ্টি বন্ধ করাইতে হয় তো মসজিদে এসে সে দোয়া করবে তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এমনি ভাবে তুফান ছুটছে তো দৌড়ে মানুষ ঘরের দিকে যায় না, দৌড়ে তখন মসজিদের দিকে আসতে হবে, এমনি ভাবে রোগ বিমারি আর বিভিন্ন রকমের জরুরত এবং হাজত দুনিয়ার এবং আখেরাতের, বলেন যে সব জিনিস তো মসজিদ থেকে হাসিল হবে, তো মসজিদের দিকে দৌড়ে আসতে হবে, মসজিদের সঙ্গে উম্মতের সম্পর্ক হইতে হবে। বলে যে ভাই মানুষ দিন হারায় তখনই যখন মসজিদের থেকে মসজিদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, মসজিদে আসা যাওয়া তার বন্ধ হয়ে যায়। এই জন্য উম্মতকে তো মসজিদের সঙ্গে জোড়া হয়েছে, আমাদের এই মেহনতের উদ্দেশ্য বলে যে মসজিদের সঙ্গে উম্মতের সম্পর্ক জোড়াইয়া দেওয়া। যখন তারা মসজিদে আসবে তো এখানে তাদের বলে যে ইমানের মধ্যে তরক্কি হবে এবং তাদের ইমানের মধ্যে শক্তি অর্জন হবে, ইমানের মজলিসে বসবে তো ইমানের শক্তি অর্জন হবে। হর কষ্ট করনে ওয়ালে কা অন্দর কা জজ্বা ও কোশিশ ইয়ে হো কি মে কিস তরহ আল্লাহ কে বন্দে কো আল্লাহ কে ঘর মে লে আউ, ইহি সে আল্লাহ তাআলা কি মদদ ও নুসরত কে সাথ হো জায়েগি। মেরে দোস্ত আজিজো, আবি তো হাম সব কা খেয়াল ইয়ে হে কি মুঝে মুলাকাত করতে হুয়ে দুকান পর জানা হে, মুঝে মুলাকাত করতে হুয়ে দফতর জানা হে, ইস পর দফতর কে কাম সওয়ার হে, ইস পর তিজারত কে তকাজে সওয়ার হে, ইয়ে মুলাকাত করতা হুয়া তাজি তিজারত মে কাশকার জমিদারে মে মুলাজিম দফতর মে হর গশ করনে ওয়ালে কা অন্দর কা জজ্বা ইয়ে হো কি মে আল্লাহ কে বন্দো কো আল্লাহ কে ঘর মে লানে কে লিয়ে যা রাহা হুঁ, ইয়ে আজম ওর ইয়ে ইরাদা আল্লাহ তাআলা কো ইতনা জিয়াদা পসন্দ হে। হাদিস মে আতা হে আল্লাহ তাআলা মসজিদ মে আনে ওয়ালে সে ইসসে ভি জিয়াদা মিলকর খুশ হোতে হে, জিতনা পে আপনে দোস্ত সে মুদ্দত কে বাদ মিলকর খুশ হোতা হে। গৌর করো জব আনে ওয়ালে সে ইতনে খুশ হোতে হে, লানে ওয়ালে সে কিতনে জিয়াদা খুশ হোগে। ইসলিয়ে বাত সব ইয়াদ রাখো কে আজ মুলাকাত মসজিদ কে মাহল মে লানে কে লিয়ে হে, জিসে মুলাকাত করো উসকো মসজিদ কে ফজাইল মুলাকাত মে জরুর বতলাও ওর উসে আচ্ছি তরহ মানুষ করো ওর উসকো মসজিদ কে ফজাইল বতলাও কে মসজিদ কি তরফ জো শখস কদম উঠাতা হে দিন কি বাত সিখনে কে লিয়ে দুসরে কো সিখলানে কে লিয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত উসকো এক কামিল হজ কা সওয়াব আতা ফরমাতে হে। জো মসজিদ কি তরফ কদম উঠাতা হে, মসজিদ কি তরফ চল কর আতা হে, উসকো হর কদম পর নেকিয়া মিলতি হ্যাঁ, হর কদম পর দর্জে বুলন্দ হোতে হ্যাঁ, হর কদম পর উসকে গুনাহ মাফ কিয়ে জাতে হ্যাঁ, ওর মসজিদ মে আনে ওয়ালে কে লিয়ে আল্লাহ তাআলা নে আপনি জিম্মে উসকি মেহমানি আপনি জিম্মে ওয়াজিব কর লি হ্যায়। মেরে দোস্ত আজিজো, মসজিদ কে ফজায়ে মুলাকাতে মে খুব বদলাও তাকে উম্মত কা রুজু ওর উম্মত কা শৌক মসজিদ কি তরফ, হম আপনে হর মসজিদে মে মসজিদ সে রুজু করে। সাহাবা ইকরাম কা ইয়হি মামুল থা কি কোই বাত পেশ আতি সাহাব কি তরফ কদম উঠাতে থে, বারিশ বন্ধ হো গই সাহাবি না গায়ে কে রাসূলুল্লাহ জানওয়ার হলাক হোনে লগে হ্যায় জমিনে সুখ রহি হ্যায় রাস্তে বন্ধ হো গয়ে হ্যায় আল্লাহ সে দুআ কি বাত نے دعا فرمائی کہ بارش ہو جائے, آپ نے دعا فرمائی اسی وقت بارش شروع ہو گئی. ایک ہفتے تک صحابہ نے سورج نہیں دیکھا. ایک ہفتے کے بعد صحابی دروازے پر آئے, آگے عرض کیا کہ رسول اللہ راستے بند ہو گئے ہیں, زمین کھیتیاں ڈوب گئی ہیں, اللہ سے دعا کرے کہ بارش بند ہو جائے. آپ نے دعا فرمائے بارش اسی وقت بند ہو گئی. میرے دوستو عزیزو, یہ صرف آج کے زمانے کے لیے خاص نہیں ہے بلکہ امت کو قیامت تک کے لیے یہ بتایا گیا تھا. جو کچھ انبیاء اور صحابہ کے ساتھ ہوا ہے وہ امت کے ساتھ اس سے زیادہ ہونا ہے, بشرط یہ کہ امت صحیح راستے پر آوے. اس لیے امت کے مسائل کا حل کا تعلق براہ راست مسجد سے تھا. میں عرض کر رہا تھا کہ ملاقاتوں میں مسجد کے فضائل خوب بیان کرو, ایسا کہ ایک آدمی کے اندر مسجد کے ماحول میں آنے کا شوق پیدا ہو جائے. اور ملاقات سب سے کرو, ملاقاتیں سب سے کرو. دیکھو میری بات یاد رکھو, ہمارے مشورے نے صرف گھر گھر کی ملاقات تک دعوت کو محدود کر دیا ہے. جتنے راستے میں لوگ ملے بازار میں راہگیر چلتے ہوئے, ہر فرد کو دعوت دو, ہر فرد کو دعوت دو. حضور اکرم صلی اللہ علیہ وسلم کسی انسان کا درجہ اس سے کم نہیں سمجھتے تھے کہ آپ اس کو دعوت دیں. ہر فرد کو دعوت دو, یہی اصل سنت ہے. ہر فرد کو دعوت دو. آپ کسی انسان کا درجہ اس سے کم نہیں سمجھتے تھے کہ آپ اس کو دعوت دیں. ہر ایک کو دعوت دو, ہر ایک کو دعوت دے کر مسجد کے ماحول میں لے کر آؤ. صحابہ کرام کا یہ معمول تھا. حضور اکرم صلی اللہ علیہ وسلم سفروں میں کہیں دعوت دیتے تو آپ دعوت دے کر فرماتے کہ ہمارے پاس مدینہ منورہ میں آؤ. بلکہ راہ چلتے ایک چرواہا ایک جنگل میں بکریاں چرا رہا تھا, اس کی بکری پر بھیڑیے نے حملہ کر دیا. چرواہے نے آگے بڑھ کر بکری بھیڑیے سے چھڑا لی. بھیڑیے نے انسانی زبان میں کہا کہ اللہ نے مجھے رزق دیا تھا, نے چھین لیا. چرواہے نے کہا ہائے تعجب کی بات کہ ایک بھیڑیا انسانی زبان میں بات کر رہا ہے. بھیڑیے نے کہا تعجب کی بات یہ نہیں ہے کہ میں انسانی زبان بول رہا ہوں, تعجب کی بات یہ ہے کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم مسجد نبوی میں صحابہ کو نبی کے قصے سنا رہے ہیں اور تو یہاں بکریاں چرا رہا ہے. تعجب کی بات تو یہ ہے. ایک بھیڑیے نے اس طرح دعوت دی اور اس نے فوراً بکرے رخ کیا مدینے کی طرف اور سیدھا مسجد نبوی پہنچا. سارا واقعہ آپ کو سنایا. آپ نے سارے صحابہ کو جمع کر کے فرمایا انہیں سناؤ کیا واقعہ پیش آیا ہے. میرے دوست عزیزو, اس طرح سے حیوان بھی درندے بھی انسانوں کو مسجد کی طرف اور صحیح اور ہدایت کی طرف متوجہ کرتے تھے. بس مجھے تو آپ سے بڑی تاکید سے عرض کرنا ہے کہ ہمارا گشت کوئی ملاقات رسم بن کر نہ رہ جائے, بلکہ ہماری ملاقاتیں اس لیے ہیں تاکہ امت کو یقین کے بگڑنے کے ماحول سے اور معاشی نقشوں کے ماحول سے نکال کر مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑا جائے. اب یہ بات اچھی طرح یاد رکھیں سب, ہر مسجد کی جماعت کا کام یہ ہے, ہر مسجد کی جماعت کا کام یہ ہے کہ وہ ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑے. ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑے, اس لیے کہ ملاقات ان عملوں میں جوڑنے کے لیے ہیں, ملاقات اس ماحول میں لانے کے لیے ہے. اگر مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی چھوڑ دیا گیا تو پھر کس چیز کی طرف دعوت دو گے میرے دوست عزیزو؟ اس لیے ساری مسجد کی جماعتیں ایسے کر لیں کہ ہم مسجد کا ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہیں چھوڑیں گے. کیونکہ سارے مسجد کے مسلی دائی ہیں, سارے مسجد کے مسلی کام کرنے والے ہیں. اب یہ کبھی نہ سوچیں کہ ہماری مسجد میں پانچ ساتھی ہیں چار ساتھی ہیں, نہیں, سارے ایمان والے مسجد کے آباد کرنے والے ہیں. اللہ نے صاف فرما دیا انما یعمر مساجد اللہ من آمن باللہ, 100% ایمان والے مسجد کو آباد کرنے والے ہیں. صرف مشرکین کو مستثنا کیا ہے کہ وہ مسجد کو آباد نہیں کریں گے, ورنہ 100% ایمان والے مسجد کے آباد کرنے والے ہیں. نماز کے بعد سارے مسلیوں کو مشورے میں شریک کیا کرو, سارے مسلیوں کو دعوت دیا کرو کہ مشورے میں شرکت کریں, اور سب کی جماعتیں بنا بنا کر سب سے دعوت دلواؤ. مسجد کی جماعت تبلیغی جماعت کو نہیں کہتے, مسجد کی جماعت ہر ایمان والا ہے. اس لیے ہر ایمان والے سے ملاقاتیں کراؤ, ہر ایمان والے سے دعوت دلواؤ. ہمارا کام یہ ہے کہ ہم ہر ایمان والے کو اپنی محنت کا فرض سمجھیں. یہ نہیں کہ تبلیغی جماعت محنت کرے گی, نہیں, ہر امتی دعوت دینے والا بنے. اس لیے میں عرض کر رہا تھا تاکید سے کہ آپ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑیں, اور مشورہ کر کے دو تین ساتھی کو مسجد میں چھوڑیں جو آنے والوں کو دعوت دے دیں, ان کا استقبال بھی کریں, انہیں حلقے میں لا کر جوڑیں اور مسجد کے ماحول میں دعوت دے کر پورے دین کے لیے تیار کریں. سب سے پہلے چار مہینے کی جزا کراچی سے نکلنے کی دعوت دیں, پھر کم سے کم چلے پر راضی کریں, کم سے کم سے روزہ کی تشکیل کریں, کم سے کم اس پر کہ وہ مقامی کام میں جمیں, انہیں ساتھ دے کر انہیں کام کرنا سکھلاؤ. مجھے اس کا فرق ہے, ہر مسجد میں چند افراد تبلیغ جماعت بن گئے ہیں, عوام سمجھتے ہیں یہ ان کا کام ہے, یہ سمجھتے ہیں ہمارا کام ہے. 100% ایمان والے مشورے والے ہیں, 100% ایمان والے نماز والے ہیں, 100% ایمان والے تعلیم گھرتے والے ہیں. اس لیے ہر مسجد کی جماعت کو چاہیے کہ وہ اپنے سارے مسلموں کا مشورے میں شریک کریں اور سب سے رائے لیں, اور سب سے رائے لے کر جماعتیں بنا بنا کر ہر گھر کی ملاقات کریں, ہر گھر سے ملاقات کریں, بازاروں میں, گلیوں میں, سڑکوں پر جس حال میں مسلمان ملے اسے مسجد کے باہر میں آنے پر آمادہ کریں. اللہ تعالیٰ اس بندے جیسا محفوظ ہے, اللہ کے قرب کا اس سے بڑھ کے کوئی ذریعہ نہیں ہے کہ اللہ کے بندوں کو اللہ سے جوڑنے کی کوشش کی جائے, اس سے بڑھ کر اللہ کے قرب کا کوئی ذریعہ نہیں ہے, بلکہ حدیث کا مفہوم ہے اللہ کے بندوں کو اللہ سے جوڑنے کی محنت سے بڑھ کر کوئی عمل نہیں ہے, کوئی عمل نہیں ہے, کوئی عمل نہیں ہے. سب سے اونچا عمل اللہ کے بندوں کو اللہ سے جوڑنا ہے. اللہ سے جوڑنے کا مطلب یہ نہیں ہے کہ آپ اسے ملاقات ہو اس کو دعوت دے کے چھوڑ دیں. اللہ سے جوڑنے کا مطلب یہ ہے کہ اس کو اللہ کے گھر سے جوڑو, اللہ کے گھر میں لے کر آؤ. اس طرح میں بہت تاکید ظاہر کر رہا کہ ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑو. مسجد میں ایمان کا حلقہ چل رہا ہے, باہر محنت ہو رہی ہے مسجد کے باہر ملانے کے لیے. یہ بات ضرور ہے کہ جو آنے سے عذر کرے اس سے وہاں ضرور پوری بات کر لو, اور وہاں اس کو ضرور دعوت دو, اور وہاں ضرور تشکیل کرو, لیکن اس سے مسجد کے لیے فارغ وقت کا مطالبہ ضرور کرو. اس لیے کہ اگر تم نے اس وقت کا مطالبہ نہ کیا تو وہ تمہاری محنت کا فردہ بنے گا. اگر تم اسے کام نہ کرایا خود, یعنی عزم تو یہ ہے کہ ساری امت کا یہ کام ہے, ہر فرد کو دائی بنانا ہے, اور ہم بات کر کے چھوڑ دیتے ہیں. نہیں, اپنے ماحول میں لاؤ اور ان پر دعوت کے تقاضے ڈال کر ان سے کام لو. کام لینے سے کام کرنے والا عملہ تیار ہوتا ہے. اس لیے یہ بات اچھی طرح سے یاد رکھیں کہ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑا جائے, کیونکہ ملاقات برائے ملاقات نہیں ہے, ملاقات برائے مسجد ہے. ہر دعوت, ہر گشت کرنے والے, ملاقات کرنے والے کا اندر کا جذبہ اور تقاضا یہ ہو کہ انہوں نے ایسا مدد ہے, گشت کرنے والوں کی حیثیت اور کیفیت ایسی ہونی چاہیے جیسا ہوتا ہو ڈوبنے والے کو پانی سے بچا کر نکال لاتے ہیں, اور بھڑک کی آگ میں لوگوں کو بچا کر نکال لاتے ہیں. میرے دوست عزیزو, ابھی ہمیں بازاروں کی, گھروں کی ظلمتوں کا اندازہ نہیں ہے, اور مسجد کی نورانیت کا اور روحانیت کا اور فرشتوں کے پروں کی صحبت کا ابھی اندازہ نہیں ہے. اس لیے ہماری طبیعت میں تقاضا نہیں ہے اس کا کہ کس طرح ہم اس بندے کو مسجد کے باہر کے ماحول سے مسجد میں لے آئیں. وہ تو مسجد, وہ تو حدیث میں صراحت ہے کہ فرشتے ان مجلسوں کو کہتے ہیں جو مجلسیں مسجد میں قائم کی جاتی ہیں. حدیث میں صراحت ہے, اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر جو لوگ اللہ کے تذکرے کرتے ہیں, اس کے احکام کے, اس کی قدرت کے, اس کی بڑائی کے, اس کی توحید کے, اس کی ربوبیت کے, فرشتے اپنے پروں سے آسمان تک ان کو گھیر لیتے ہیں, اور اللہ تعالیٰ ان سے بہتر مخلوق میں ان کا ذکر فرماتے ہیں. یہ شرط مسجد کے ساتھ ہے, خوب اچھی طرح یاد رکھو. جس کو ہم مسجد میں لے آئے ہمیں اس کو اللہ کی طرف چلا لیا, اور اللہ تعالیٰ خود فرما رہے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. میرے بزرگ دوست عزیزو, اللہ کی رحمت کو اللہ کے بندوں کی طرف متوجہ کرنے کے لیے انہیں مسجد کی طرف جانے سے بڑھ کر کوئی عمل نہیں ہے. سب سے زیادہ اللہ کی رحمت کو امت سے متوجہ کرنے کا عمل وہ اللہ کے بندوں کو اللہ کی طرف لانا ہے. اللہ خود فرما رہے ہیں, من اتانی معاشیا اتیتہ ہرولتا, جو بندہ میری طرف چل کر آتا ہے اس کی طرف دوڑ کر آتا ہوں. اس لیے میرے دوستوں کو خوب اچھی طرح یاد رکھو کہ تربیت کی, اصلاح کی اور دلوں کے متاثر ہونے کی اصل جگہ مسجد ہے. ہماری ساری ملاقاتیں برائے مسجد ہیں, بس جانے سے عذر کرے اس پر زبردستی نہ کیجو, اصرار نہ کیجو, اس سے وہاں بات کر کے اس سے انتہائی خوشامد, ایسی خوشامد کیا کرو, ایسے خوشامد کیا کرو کہ مدعو کو رحم آ جاوے اور اللہ تعالیٰ کو ہماری محنت پر ترس آ جاوے. کہنے بات ڈالنے پر, پروگرام کرنے سے نہیں رحم آئے گا اللہ کو, اللہ کو ہماری بے چینی پر رحم آئے گا. دائی کی بے چینی مدعو کی ہدایت کا سبب بنتی ہے. کتنی آپ کوشش اور لجاجت سے ایک مسلمان کو دعوت دیں گے اللہ تعالیٰ کو اس پر رحم آئے گا, ہدایت کے فیصلے اس پر ہوں گے. اس لیے میں عرض کر رہا یہ بات یاد رکھو کہ مسجد کو ملاقاتوں کے دوران ساتھیوں سے عمل سے خالی نہ چھوڑو, اور صرف گھروں کی ملاقات تک اپنی ملاقاتوں کا محدود مت سمجھو. جتنے بھی مسجد سے لے کر ہر محلے کے آخری گھر تک گلیوں میں لوگ ہیں, ان سب کو دعوت دو, سب کو مسجد. ابو ہریرہ رضی اللہ تعالیٰ مدینے کے بازار میں لوگوں کو نقد اٹھا کر بھیج رہے تھے مسجد میں کہ جاؤ وہاں علم کا علم کی مجلس لگی ہوئی ہے, اس میں جا کے اپنا حصہ دے دو. محترم যারা আমরা গাস্ত করি নিজেদের মহল্লার মসজিদে হোক যেখানে হোক, মানুষকে যে মানুষের কাছে যাই, মোলাকাতের জন্য যাই, গাস্তের জন্য যাই, তো বলে যে আমাদের দিলের জজবা, প্রত্যেক গাস্ত করানোওয়ালার দিলের জজবা এটাই হওয়া চাই যে যাকে আমি দাওয়াত দিব তাকে আমি মসজিদে আনবার জন্যই কোশিশ করব এবং মসজিদে আনবার জন্যই তাকে চেষ্টা করব। এই জন্য তার সামনে আমি যখন কথা বলবো তো মসজিদের ফজায়েল তাকে শুনাই, যে একজন লোক দিন শিখবার জন্য যখন মসজিদের দিকে রওনা হয়, মসজিদে আসে দিন শিখবার উদ্দেশ্যে, তো বলে যে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। এমনিভাবে একজন লোক যখন মসজিদের দিকে রওনা দেয় তো তার দিকে আল্লাহ পাকের রহমত, সে যদি হাইটে আসে তো আল্লাহ রহমত তার দিকে দৌড়ে আসে। আর যখন মেরে মহতরম দোস্তা বুঝব কেউ মসজিদে আসে তো বলে যে আল্লাহ তাআলা নিজের উপরে তার জন্য এক মেহমানি, অর্থাৎ তার মেহমানদারি নিজের উপরে ওয়াজিব করে নেন, তো তার জন্য মেহমানদারি তৈরি করেন আল্লাহ তাআলা। আর মেরে মহতরম দোস্তা বুঝব যে মসজিদের দিকে আসতেছে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যেতেছে। আবার যে মানুষ মসজিদের দিকে যখন রওনা দেয় তো বলে যে ভাই তার প্রত্যেক কদমে একটা করে নেকি লেখা হয়, একটা করে গুনাহ মাফ করা হয়, একটা করে তার দরজা বুলন্দ করা হয়। তো এভাবে মসজিদের ফজাইল শোনাই মানুষকে যে মসজিদের দিকে গেলে কি আজ ও সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, কিরকম ভাবে আল্লাহ পাকের রহমত তার দিকে ধাবিত হবে। বলে যে অন্যকে মসজিদের দিকে আনবার জন্য কোশিশ করতেছে, সে যখন মসজিদের দিকে রওনা হইতেছে তার প্রতি যদি আল্লাহ পাকের রহমত এরকম ধাবিত হয় তো যে তৈরি করতেছে তার প্রতি কিরকম আল্লাহ পাকের রহমত ধাবিত হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলে যে ভাই মসজিদের সঙ্গে মুসলমানের সম্পর্ক, একজন ইমানওয়ালার সম্পর্ক, সে এক ইমানওয়ালাই মসজিদকে আবাদ করে। বলে যে মুশরিক কখনোই মসজিদকে আবাদ করে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে ইমানওয়ালা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, কে যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে তারাই মসজিদকে আবাদ করে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলে যে মসজিদের সঙ্গে একজন ইমানওয়ালার সম্পর্ক এরকম যে বলে যে তার দুনিয়ার প্রয়োজন হোক, তার আখিরাতের প্রয়োজন হোক, যে কোনো প্রয়োজনই তার হোক না কেন সে মসজিদে আসবে। বলে যে বৃষ্টির প্রয়োজন এক সাহাবি মসজিদে এসে মসজিদের দরজায় খাড়া হয়ে গেলেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, আবার যে জীব জানোয়ার সব মরে যেতেছে, মানুষ অভুক্ত আছে, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে সব ঘাস পাতা সব খতম হয়ে যেতেছে, মানুষের জিন্দগিও নষ্ট হইতেছে, জীব জানোয়ারের জিন্দগি নষ্ট হইতেছে, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি দিয়ে দেয়। তো বলে যে রাসূলুল্লাহ এসে ওইখানেই দোয়া করলেন মসজিদেই, আবার দোয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হইল। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বৃষ্টিতে ভিজে ভিজে ঘর থেকে মসজিদ থেকে ঘরে গেলেন। আবার যে এক সপ্তাহ পর্যন্ত এরকম অনবরত বৃষ্টি হইতে থাকলো যে এক সপ্তাহ পর্যন্ত মদিনার লোকেরা সূর্য দেখল না। বলে যে বৃষ্টি এরকম হইল এরকম হইল যে এখন একবারে মাঠ ঘাট সব ডুবে ডুবে আর বলে যে ক্ষেত খামার সব ডুবতেছে এরকম অবস্থা। তো দ্বিতীয় জুমার দিনে আবার ওই লোক খাড়া হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ যে মাঠ ঘাট তো সব ডুবে গেল, জীব জানোয়ার সব নষ্ট হয়ে যেতেছে, তো অতি বৃষ্টির কারণে সব ডুবে যায়, সব নষ্ট হয়ে যেতেছে, খাবার দাবার হইতেছে না, তো দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন যে আমরা মসজিদ থেকে ঘরে গেছি রোদের মধ্যে হেঁটে হেঁটে গেছি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ মানুষ সব রকম প্রয়োজন পুরা হবার জায়গাই হলো মসজিদ। মসজিদের দিকে মানুষ আসবে, তার দুনিয়ার কোন প্রয়োজন হয় মসজিদের দিকে আসবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অভ্যাস এটাই ছিল, তাদের আমল এটাই ছিল যে মানুষকে খোশামত করে করে মসজিদে নিয়ে আসতেন। আর সেই জমানায় মানুষ সাহাবারা শুধু নয়, বলে যে জঙ্গলের হিংস্র জানোয়ারও দাওয়াত দিতেছে মসজিদে যাওয়ার জন্য। বলে এক রাখাল সে বকরি চড়াই দিয়েছে মাঠের মধ্যে, সেখানে এক বাঘ হামলা করছে তার বকরির উপরে, আর সে ওই বকরিকে বাঘের মুখ থেকে ছুটে নিয়ে আসছে লাঠি মেরা। বাঘ তার লেজের উপরে বসে বলতেছে যে তুমি আমার মুখের গ্রাস কেড়ে নিলে। তো সাহাবি বলতেছে যে কি আশ্চর্য, ওই রাখাল বলতেছে কি আশ্চর্য বিষয় যে বনের হিংস্র জানোয়ার মানুষের ভাষায় কথা বলে। তো সে বলতেছে যে আমার আমি মানুষের ভাষায় কথা বলতেছি, এটাও তো তুমি আশ্চর্য বোধ করো না, এর চেয়ে আশ্চর্যের খবর তোমাকে শোনাই। মদিনায় যাও, সেখানে মসজিদের মধ্যে আল্লাহর নবী আছেন, সকাল সন্ধ্যা আসমানি খবর তার কাছে আসতেছে। তো বলে যে ওই রাখাল তার বকরির পালকে নিয়ে মসজিদে এসে হাজির, মদিনার মসজিদে এসে হাজির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শুনলেন এবং সমস্ত মদিনাবাসীকে জমা করে তাকে বললেন যে শোনাও তোমার ঘটনা। তো সব মদিনাবাসীকে সে তার ঘটনা শুনে এলো। তো মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে মানুষের দুনিয়াবী হাজত এবং আখিরাতের হাজত সব জিনিস যত প্রয়োজন আছে মানুষের, বলে যে সব পুরা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর এই চাইবার জায়গাই হলো মসজিদ। যদি ইমানওয়ালা মসজিদের সঙ্গেই তার সম্পর্ক না হয় তাইলে সে তার প্রয়োজন কি করে আল্লাহ তাআলার কাছে চাইবে। এই জন্য মসজিদের সঙ্গে সব মানুষের সম্পর্ক হয়। আমরা এই জন্য গাছ না করি যে ভাই গাছ করতে করতে ব্যবসায় চলে গেলাম, মসজিদ থেকে জমান বানাই দিছে আর আমরা গাছ করতে করতে দুই চারজন গাছ করা যার যার কাজে চলে গেলাম। কেউ ব্যবসা করে তো সে ব্যবসায় চলে গেল, আর কেউ চাকরি করে তো সে চাকরির স্থলে চলে গেল। বলে না গাছতে যেতেছে এই জন্য যে লোকদেরকে খোশামত করে করে মসজিদে নিয়ে আসবো, মসজিদে আনার জন্য আমি গাছতে যেতেছি। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, মসজিদ হলো ইমান বানার জায়গা, মসজিদ হলো আমাল বানার জায়গা, এখানে আল্লাহ আপনাকে রহমত নাজিল হয়। তো এই মসজিদের দিকে মানুষকে আনতে হবে। উনি বলেন যে এখন তো আমরা এই কথা মনে করি যে এই কজন তবলি গেল এরাই খালি মসজিদের দিকে মানুষকে ডাকবে, মসজিদের আমল করবে, মসজিদের মসজিদকে আবাদ করবে। উনি বলেন যে না, বলে যে প্রত্যেক ইমানওয়ালা সে মসজিদকে আবাদ করবে বলা, মসজিদ আবাদির মেহনত, বলে যে এটা তো প্রত্যেক ইমানওয়ালার দায়িত্ব, কাজেই তবলিগ জমাতের দায়িত্ব নয়, এখানে তবলিগ জমাতের লোকেরা করবে। সমস্ত ইমানওয়ালা যত লোক মসজিদে নামাজ পড়তে আসতেছে সকলের দায়িত্ব হল এই এই মসজিদকে আবাদ করার মেহনত করা, সকলকে আমার জমাতের সাথী মনে করতে হবে। এ নয় যে আমরা গুটি কয়েক লোক আমরাই শুধু এই মেহনত করবেওয়ালা আর আমরাই এই জমাতের সাথী, তবলিগ জমাত আলাদা কোনো জিনিস নয়। বলে যে ভাই মসজিদ আবাদ করার দায়িত্ব শুধু ওই গুটি কয়েকজন মানুষের উপরে নয়, বলে যে সমস্ত ইমানওয়ালার উপরে মসজিদকে আবাদ করার দায়িত্ব, মসজিদ আবাদ করবে সকলেই মিলা। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, সবাইকে তৈরি করি যে মসজিদে যত লোক আছে সবাইকে তৈরি করি যে ভাই মসজিদ আবাদ করার জন্য মানুষকে তৈরি করে করে মসজিদে আনতে হবে, এই জন্য তৈরি করি। উনি বলেন যে মানে ইয়াস রহমতুল্লাহ আলী বলছেন যে যে মসজিদকে আবাদ করার, মসজিদের দিকে মানুষকে একজন ইমানদারকে দাওয়াত দেওয়া, বলে এইরকম দিলের ভিতরে জজ্বা হওয়া চাই যেন একটা ছেলে পানিতে পড়ে গেছে তাকে উদ্ধার করতেছে, একজন লোক আগুনের মধ্যে পড়ে গেছে তাকে উদ্ধার করার মানুষের ভিতরে যে জজ্বা হয়। মসজিদের বাহিরে যে অন্ধকার বাজারি পরিবেশের মধ্যে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার আমরা অনুভব করি না, কি পরিমাণ অন্ধকার সেখানে পড়ে আছে, সে অন্ধকারের মধ্যে মানুষ গোমরাহির দিকে যেতেছে, পথ হারায় ফেলতেছে, কোথায় থেকে কোথায় চলে যেতেছে। মেরে মহতরম দোস্তরা বুঝব, আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরতেছে এই বাজারি মাহল এবং পরিবেশের মধ্যে মসজিদের বাইরে। তো তাকে সেখান থেকে উদ্ধার করে মসজিদের নুরানি মাহল পরিবেশের মধ্যে আনতে হবে, ফেরেশতাদের সহবতের মধ্যে আনতে হবে। ফেরেশতাদের মধ্যে কি পরিমাণ নুরানিয়াত হয়েছে, বলে যে যখন একটা লোক মসজিদে আসে সে কিরকম এক নুরানি মাহল এবং পরিবেশের মধ্যে আসে। আর যখন সে বাজারে যায় তো বাজারে কিরকম এক অন্ধকার পরিবেশের মধ্যে সে চলে যায়, সেখানে ইয়াকিন নষ্ট হওয়ার জায়গা, সেখানে কুফরি শিরকি পয়দা হওয়ার জায়গা, সেখানে জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হওয়ার জায়গা, যখন এই সমস্ত জিনিস ভিতরে আসে তো মানুষের দিল অন্ধকার হয়ে যায় এবং মানুষ এরকম ভাবে রাস্তা হারিয়ে ফেলে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব বলেন যে একজন লোককে মসজিদে আনার এরকম জজবা আনা, এরকম জজবা, এরকম শখ, আগ্রহ আমাদের দিলের ভিতরে হওয়া, যে যেন একটা লোক আগুনে পড়ে গেছে তাকে আগুন থেকে উদ্ধার করার যে আগ্রহ, যেরকম জজবা শখ ভিতরে পয়দা হয়, যেরকম তার প্রতি মায়া মমতা পয়দা হয়, একটা ছেলে পানিতে পড়ে গেছে তাকে উদ্ধার করার জন্য যেরকম মায়া মমতা দিলের ভিতরে পয়দা হয়, বলে এইরকম মায়া মমতার জজবা আমাদের দিলের ভিতরে হওয়া চাই, যে একজন মানুষকে বাইরের মাহল থেকে পরিবেশ থেকে যেটা অন্ধকার পরিবেশের মধ্যে সে পড়ে আসে সেখান থেকে তাকে নিয়ে উঠায় আমি মসজিদের দিকে আনবো। আবার যে ভাই এই কাজ শুধু তবলিগ জামাত ওয়ালাদের কাজ নয়, বলে তবলিগ জামাত, বলে ওই এক মসজিদের মধ্যে পাঁচজন সাতজন আছে তারাই ম্যানেজ করবে, বলে না প্রত্যেক ইমানওয়ালার দায়িত্ব, প্রত্যেক ইমানওয়ালাকে তৈরি করতে হবে। বলে ভাই এই কাজ তো আপনারও দায়িত্ব, যে সমস্ত মানুষকে, সমস্ত যে বাইরে যত ইমানওয়ালা মুসলমান আছে তাদের সকলকে মসজিদে নিয়ে আসা, এবং মসজিদের পরিবেশে যখন তারা থাকবে এখানে তাদের ইমান বাড়বে, তাদের ইয়াকিন বাড়বে। উনি বলেন যে আমি আগেই শুনেছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে মানুষদেরকে বাইরের মাহল এবং পরিবেশ থেকে মসজিদে আনতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে উনি দাওয়াত দিতেছেন লোকদেরকে যে আরে তোমরা মসজিদে যাও না, সেখানে তালিমের হালকা ইলম হাসিল করা হইতেছে, সেখানে যে তোমরা ইলম হাসিল করো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন করা হইতেছে, তো তোমরা মসজিদে যাও না, তো মানুষ মনে করছে কোনো টাকা পয়সা এরকম কিছু হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি বন্টন করা হইতেছে, তারা সব মসজিদের দিকে দৌড়ে আসে, মসজিদে এসে দেখে যে এখানে তো তালিমের হালকা পড়বে, তো তালিমের হালকা ইলম হাসিল করা হইতেছে, ইলম শিখা শিখানো হইতেছে। তো মেরে মহতরম দোস্ত এইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের মাহল, মসজিদের পরিবেশের দিকে মানুষকে বাজার থেকে উঠাইয়া মসজিদের দিকে আনতেছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা শুধু যে গাস্ত করলাম মানুষের কথা বলে চলে গেলাম, আবার আমাদের গাস্তের মধ্যে আমাদের দিলের জজবা আগ্রহ এটাই হওয়া চাই যে এক একজন মুসলমানকে খোশামত করে মসজিদের ফজাইল শুনে তাকে মসজিদে আসার জন্য আগ্রহী করব এবং মসজিদে তাকে নিয়ে আসবো। উনি বলেন যে যখন মসজিদে আমরা নিয়ে আসবো তো মসজিদের মাহল পরিবেশকে আমরা আমাদের দ্বারা আবাদ রাখবো, এরকম নয় যে সব বেরিয়ে চলে গেলাম আর মসজিদকে খালি রেখে দিলাম, তো মানুষ মসজিদে এসে কি দেখবে, মসজিদে এসে তো কিছুই দেখবে না। এই জন্য মসজিদের মধ্যে আমলের পরিবেশ কায়েম করব, তালিমের হালকা করব, সেখানে দাওয়াত জেনে বলা, সেখানে ইমানের হালকা হবে। আর বলে যে একজন ইস্তেকবালে থাকবে, কে যারা আসতেছে তাদেরকে ইস্তেকবাল করে মসজিদের মধ্যে নিয়ে আসবে, ওই হালকার মধ্যে বসাই দিবে, সেখানে তার জেহেন বানাবো, সেখানে তাকে তৈয়ার করব, সেখানে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য চার চার মাসের জন্য তৈয়ার করব। তুমি এর মহতরম দোস্তা বুঝব বলে যে এভাবে লোকদেরকে বাইরের মাহল থেকে মসজিদের আমলের পরিবেশের মধ্যে আনতে হলে মসজিদের মধ্যেও আমলের পরিবেশ কায়েম করতে হবে, মসজিদের মধ্যেও তালিমের হালকা কায়েম করতে হবে, ইমানের হালকা, দাওয়াতের হালকা মসজিদের মধ্যে থাকতে হবে। তো চাইলে না আমরা বাইরে থেকে মসজিদের বাইরে থেকে লোকদেরকে উঠে মসজিদে এক তালিমের হালকার মধ্যে নিয়ে আসতে পারবো। তো মসজিদকে খালি রেখা, মসজিদকে খালি ছেড়ে দিয়া আমরা সব গাছতে বেরিয়ে গেলাম। তো মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আমাদের গাছ শুধু গাছ করার জন্য নয়, বলে আমাদের গাছ তো হলো মসজিদে আনার জন্য, মসজিদের পরিবেশে আনার জন্য আমাদের গাছ। এই জন্য বলে যে মসজিদের মধ্যে আনবার জন্য আমরা সবাই মেহনত করব এবং মসজিদে মানুষকে মসজিদে উঠে নিয়ে আসব, মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসব। যখন মসজিদের পরিবেশে আনব সে মসজিদের মধ্যে বসবে, তো এখানে কথাবার্তা শুনবে, এর দ্বারা তার জেহেনের মধ্যে, তার ইমানের মধ্যে পরিবর্তন আসবে, তার ইয়াকিনের মধ্যে পরিবর্তন আসবে এবং তার দিলের ভিতরে নূরানিয়াত আসবে। মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে হ্যাঁ, যদি এরকম হয় যে ভাই কেউ আসতে তৈরি হয়েছে না এখন মসজিদে, তো তাকে ওইখানে পুরা কথা বলে তাকে তশকিল করি, তাকে তৈরি করি, তাকে চার চার মাসের জন্য ওইখানেই তৈরি করি এবং তার কাছ থেকে সময় নেই, যে কখন আপনি মসজিদে আসবেন, কখন আপনি মসজিদে আসবার সময় দিবেন, এভাবে ওইখান থেকে ওইখানে তাকে মসজিদে আসার সময় তার কাছ থেকে নিয়ে নিব। যে এখন আসতে পারতেছে না, কখন সে আসতে পারে, তো ওই সময় তার কাছ থেকে নিয়ে নিব। আর ওইখানেই তাকে পুরো কথা বলে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য চার চার মাসের জন্য ওখানে তাকে তশকিল করব, ওখানেই তাকে তৈয়ার করব। সেই জন্য ভাই একটা হলো যে মসজিদকে আমরা আমল থেকে কখনো খালি ছাড়ব না, মসজিদের মধ্যে অবশ্যই আমলের পরিবেশকে কায়েম করব এবং বাইরে গাছ করে করে লোকদেরকে মসজিদের পরিবেশের মধ্যে আনব। মসজিদ মে যাকর সবসে পহলা কাম ইয়ে হে আল্লাহ কে বন্দো সে আল্লাহ কা ফরিজা আদা করবাও। দাওয়াত কে জরিয়ে উম্মত কো আল্লাহ কে ফরায়েজ পর লানা হে। দাওয়াত ইলাল্লাহ কা মতলব ইয়ে হে। দাওয়াত ইলাল্লাহ কা মতলব হে দাওয়াত ইলা আহকামিল্লাহ। সারে মুফাসসিরিন কা ইয়ে তরজমা হে। দাওয়াত ইলাল্লাহ কা মতলব ইয়ে নহীঁ হে কিসি তাকীর করকে ছোড় দিয়া যায়। দাওয়াত ইলাল্লাহ মে সারে মুফাসসিরিন কা তাফসীর হে দাওয়াত ইলা আহকামিল্লাহ। یعنی اللہ تعالیٰ کے احکام کی طرف امت کو لانا، جس میں سب سے بڑا حکم نماز کا ہے۔ نماز اللہ کا وہ حکم ہے اور اسلام کا وہ رکن ہے جس کے بغیر اسلام کا کوئی وجود نہیں ہے۔ جس طرح سر کے بغیر انسان کا وجود نہیں ہے، اس طرح نماز کے بغیر اسلام کا کوئی وجود نہیں ہے۔ نماز کا درجہ اسلام میں انسان کے سر کی طرح ہے۔ اس لیے میرے دوستو عزیزو، ہماری محنت کوشش یہ ہے کہ جس کو مسجد میں لے آؤ، اسے اللہ کا فریضہ ادا کرواؤ۔ کفر اسلام کے درمیان فرق ہی صرف نماز کا ہے۔ ہماری طبیعتیں بیٹھ کر باتیں کر کے چھوڑ دینے کی بن گئی ہیں۔ کوشش کرو جس حال کا مسلمان مل جائے، کوئی ناپاکی کا عذر کرے، اسے بھی مسجد میں لے آؤ، غسل کروا دو، پاک کپڑا پہنا دو۔ اللہ اتنے خوش ہوں گے، اتنے خوش ہوں گے کہ میرے بندے کو اس نے پاک کر کے میری ذات سے ملا دیا۔ اتنے خوش ہوں گے اللہ تعالیٰ، کیا کوئی اپنے کھوئے ہوئے بیٹے کو پا کر خوش ہوگا جتنا اللہ تعالیٰ خوش ہوتے ہیں اپنے بندے کے فرائض پر آ جانے سے۔ اس لیے میرے دوست عزیزوں، خوب اچھی طرح سنو، میں عرض کر رہا، مسجد میں جا کر لوگوں سے اللہ کا فریضہ ادا کروا دو۔ وہ ناپاکی کا عذر کریں، پاک کپڑا پہنا دو، غسل کروا دو۔ صحابہ کا طریقہ یہی تھا کہ وہ مسجد میں جو آ جاتے مسجد میں ان کو نماز سکھلا دے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم فارغ ہوتے تو آپ آنے والوں کو نماز خود سکھلاتے تھے۔ اگر آپ مشغول ہوتے تو آپ فرماتے ہیں آنے والوں کو نماز ہم سکھلاتے تھے۔ ہر وقت مسجد نبوی میں کا ماحول یہ رہتا تھا، کلمہ سے لے کر مسئلہ پوچھنے تک، عالمی مسئلے تک، کوئی شخص مسجد میں آتا تو اس کو کلمے سے لے کر مسائل بتانے والے مسجد میں موجود ہوتے تھے۔ اب تو امت کا دین کا تعلق مسجد سے ختم ہی ہو گیا ہے۔ تو میں عرض کر رہا تھا کہ نماز سب سے اونچا رکن ہے اسلام کا۔ نماز کے بغیر اسلام نہیں ہے، نماز کے بغیر اسلام نہیں ہے۔ یہ تو ہو سکتا ہے کہ کوئی کافر نماز پڑھ لے، یہ ممکن نہیں ہے کہ مسلمان نماز چھوڑ دے۔ اس لیے میرے دوست عزیزو، کسی مسلمان سے کہتے بھی شرم آتی ہے کہ نماز نہیں چھوڑیں گے۔ حالانکہ نماز پڑھنے کا حکم تو اس وقت کیا جاتا تھا کافر کو جب وہ اسلام میں داخل ہوتا تھا۔ کتنے نماز پڑھنی ہوگی، زکات دینی ہوگی، روزہ رکھنا ہوگا، حج کرنا ہوگا۔ میرے دوست عزیزو، مسلمان سے ممکن نہیں ہے کہ وہ نماز چھوڑ دے، کافر سے ممکن ہے کہ وہ نماز پڑھ لے۔ اس لیے اس کا سب عزم کر لیں، سب عزم کر لیں کہ کسی حال میں نماز نہیں چھوڑیں گے۔ سب سے پہلا کام ہمارا یہ ہے کہ ہم اس نماز کی کمال کی دعوت دیں امت کو۔ سارے مادی نقشوں کے مقابلے میں، زمین و آسمان کے درمیان جو کچھ ہے، اس سب کے مقابلے میں سات و آسمان و زمین اللہ کے ایک حکم پر قربان کر دینے کے لائق ہیں۔ اس کی جم کر دعوت دیا کرو، جم کر دعوت دیا کرو کہ نماز یقینی چیز ہے۔ ساری دنیا کو چھوڑا جا سکتا ہے نماز کے لیے، ساری دنیا کو چھوڑا جا سکتا ہے نماز کے لیے۔ حضرت فرماتے تھے نماز پر یقین کے آنے کا پتہ اس وقت چلے گا جب اللہ تیری نماز کے مقابلے میں کسی شکل کو لانیں گے۔ لوگ سمجھتے ہیں کہ فضائل سے نماز کا شوق پیدا ہو گیا، بس یہی مقصود ہے۔ نہیں، میری بات یاد رکھنا، فضائل کا مقصد ہے شکلوں کا یقین دلوں سے نکال کر اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنا، یہ فضائل کی تعلیم کا مقصد ہے۔ ادھر مادے اور اسباب اور شکلیں ہیں، ادھر اللہ کے وعدے ہیں۔ تعلیم کا مقصد ہے مادوں کا، شکلوں کا دلوں سے یقین نکالنا، اللہ کے وعدوں کا یقین دلوں میں جمانا۔ اس کے لیے تعلیم کے حلقے ہیں۔ ورنہ شوق تو پیدا ہو گیا. سمجھتے ہیں یہ چلا نماز کے لیے مسجد کی طرف, کسی نے آ کر کہا کہ تمہارے گھر پر وزیر اعظم آ گئے ہیں, اس میں بلا رہے ہیں. سمجھتے ہیں اگر اس کا قدم اٹھتا ہے وزیر کی طرف تو اس نے اللہ کی بادشاہت کا انکار کر دیا اور وزیر کی وزارت کو تسلیم کر لیا. اور اگر اس کا یقین ہے نماز پر تو کہے گا وزیر سے کہو اگر اللہ مسکوب ہے تو کلمہ پڑھ کے مسجد میں آ جائے, اگر اللہ مسکوب نہیں ہے تو انتظار کرے, ہم اللہ کی طرف جا رہے ہیں. اذان کا مطلب یہ نہیں ہے کہ نماز کے وقت کا علم ہو گیا ہے, اذان کا مطلب یہ ہے کہ اے سارے ماتی نقشے والوں, اے وزیرو صدرو اور اے مالداروں اور اے غربا, تم سب کے سب محتاج ہو کر اللہ کی طرف آ جاؤ. اذان اللہ کی طرف بلانے کے لیے ہے, صرف نماز کا وقت بتانے کے لیے نہیں ہے. لوگ سمجھتے ہیں اذان نماز کو بتانے کے لیے دی جاتی ہے, نہیں, اذان اللہ کی طرف بلانے کے لیے ہے. یہاں سے اللہ اکبر کی آواز لگ رہی ہے, اس کا مطلب یہ ہے کہ جتنا اللہ کا غیر ہے سب انتہائی چھوٹا ہے, ذرے سے بھی چھوٹا ہے. اگر اس وقت قدم اٹھتا ہے مسجد کی طرف تو یہ نماز پر یقین رکھنے والا ہے, اور اگر قدم اٹھتا ہے وزیر کی طرف تو یہ اللہ کے مقابلے میں وزیر کی وزارت کو تسلیم کرنے والا ہے. اس لیے میں عرض کر رہا ہم میں ہر ایک کے ذمے ہے اعمال کی طرف اسباب کے مقابلے میں دعوت دیا کرو یقین کے ساتھ, شکلوں سے نہیں ہوتا, اللہ کرتے ہیں عمل پر کرتے ہیں. جم کر دعوت دیا کرو, اللہ کی قدرت واضح کے ساتھ ہے, واضح حکموں کے ساتھ ہے, اسباب کے ساتھ خدا کی قسم قدرت بھی نہیں ہے, وعدہ بھی نہیں ہے. نماز کی طرف صرف نماز کی طرف نہیں بلانا ہے, بلکہ نماز کی طرف مادے کے مقابلے میں بلانا ہے تاکہ دعوت دینے والوں کا یقین شکلوں سے عمل کی طرف پھرے. دوسرا کام, دوسری مشق یہ ہے کہ اپنی نماز میں کمال پیدا کرو, رکوع میں, سجدے میں, قومے میں, قائدے میں, جلسے میں کمال پیدا کرو. لمبی لمبی نمازیں پڑھا کرو, ابھی ہمیں نماز سے مناسبت نہیں ہے, ابھی تو مسنون نماز ہی بھاری ہے, ہمیں نماز سے مناسبت نہیں ہے, نماز سے مناسبت پیدا کرو. لمبی لمبی نمازیں پڑھ کر نماز کے اپنے آپ کو عادی بناؤ. اللہ تعالیٰ فرماتے ہیں میرا بندہ نوافل کے ذریعے میرے قریب ہوتا رہتا ہے یہاں تک کہ میں خود اس کے اعضا بن جاتا ہوں. اس میں دوستو عزیزو اپنی نمازوں میں کمال پیدا کرو, یہ بڑی مشق کی چیز ہمارے لیے. صاحب مسجد ہے میرے کام کا مقصد کلمہ نماز میں کمال پیدا کرنا ہے. کمال پیدا کرنے کا مطلب یہ ہے کہ ہر عمل کو وہاں پہنچاؤ جہاں محمد صلی اللہ علیہ وسلم کا عمل پہنچا ہوا ہے. آپ نے صاف فرما دیا صلوا کما رأیتمونی اصلی, اس کا مطلب یہ ہے کہ قیامت تک ہر ایمان والے سے آپ والی نماز مطلوب ہے, آپ والی نماز مطلوب ہے, کسی کی نماز نمونہ نہیں سوائے محمد صلی اللہ علیہ وسلم کے. آپ نے ساری امت سے کہہ دیا ہے صلوا کما رأیتمونی اصلی, نماز اس طرح پڑھو جس طرح مجھے پڑھتا ہوا دیکھ رہے ہو. اس لیے بھی نمازوں میں کمال پیدا کرو کہ حدیث میں آتا ہے جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. اور نماز کو نگاہ کر پڑھنا یہ سوئے خاتمے کا سبب ہے. نماز کو بگاڑنا سوئے خاتمے کا سبب ہے اور نماز کو سنوارنا حسن خاتمے کا سبب ہے. دو چیزیں ہیں سب سے اہم عمل کے اندر, ایک عمل میں اخلاص اور ایک علم, یہ دو چیزیں اصل ہیں کہ نیت اور علم اگر یہ دونوں چیزیں درست ہو جائیں تو ہر عمل پر حسن خاتمے کا وعدہ ہے. اسے صاف فرما دیا حذیفہ رضی اللہ عنہ نے دمشق کے مسجد میں دیکھا ایک آدمی کو نماز پڑھتے ہوئے, اس کی نماز میں جلدی تھی, رکوع سجدے میں اطمینان نہیں تھا. فرمایا اگر اسی نماز پر مر گیا تو قیامت میں محمد صلی اللہ علیہ وسلم کے دائرے میں نہیں اٹھایا جائے گا. میرے دوست عزیز بڑی سخت وعید ہے, بڑی سخت وعید ہے. اس لیے ہم اپنی نمازوں میں کمال پیدا کریں. میں کیا کیسے سمجھاؤں, کام کرنے والوں کا حال یہ ہے لمبے لمبے بیان, نماز بہت مختصر, لمبے لمبے مشورے, رات کے قیام کا اہتمام نہیں, تہجد کو, حالانکہ تہجد صحابہ پر ایک سال تک فرض رہی. سب سے زیادہ دعوت کے کام میں جو مدد ملے گی وہ رات کے قیام سے ملے گی. خلفائے راشدین اپنی جماعتوں کو ہدایات دیتے تھے تمہاری مدد اللہ کے راستے میں اس کام پر اتنی زیادہ ہوگی جتنا دو کاموں کا اہتمام زیادہ کرو گے, ایک رات کا قیام اور ایک قرآن کی تلاوت, ان دو کاموں کو کثرت سے کرنا, اس پر تمہاری اللہ کی نظر کئی مددیں ہوں گی. یہ خلفائے راشدین کی ہدایات میں ملتا ہے. اس لیے میری عرض یہ ہے کہ رات کے قیام کو لازم پکڑ لو اور تہجد کو لازم پکڑ لو اور نوافل کی کثرت کیا کرو, اس سے ہمارے اعضاء اللہ کی چاہت کے استعمال پر آ جائیں گے. نوافل سے زیادہ اللہ کے قرب کا ذریعہ نہیں ہے. اس لیے میرے دوستو عزیزو اپنی نمازوں میں کمال پیدا کرو. سب سے پہلا کام یہ ہے نماز کی طرف یقین کے ساتھ بلانا, دوسرا کام ہے اپنی نمازوں پر مشق کر کے نمازوں میں کمال پیدا کرنا, اور تیسرا کام یہ ہے کہ نماز سے ہی مسائل کو حل کروانا, اپنے اسباب کو مؤخر کیا کرو, نماز کو مقدم کیا کرو. نماز پر یقین رکھنے والا وہ ہے جس کا حاجت کے وقت سب سے پہلا خیال نماز کی طرف جاوے, اگر پہلے سبب کی طرف خیال جاتا ہے تو نماز پر یقین نہیں ہے, اگر نماز کی طرف پہلا خیال جاتا ہے تو نماز پر یقین ہے, سبب پر یقین نہیں ہے. میرے دوستو عزیزو, ہم تو شکلوں سے عاجز ہو کر عمل کی طرف آتے ہیں, جب شکلوں سے ناکامی نظر آتی ہے تب عمل کی طرف آتے ہیں عمل سے کامیابی لینے کے لیے. نہیں نہیں, یہ طریقہ نہیں ہے, بلکہ راستہ یہ ہے کہ عمل کے سبب کی طرف جانے سے پہلے عمل کی طرف آؤ. ایک صحابی نے عرض کیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ, میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں. آپ نے فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. اس نے میرے بزرگ دوست عزیز, ہمیں اپنی نماز میں کمال پیدا کرنا ہے اور نماز کو یقین پر لانا ہے. دعوت دیا کرو تو نماز کو ساری دنیا کی شکلوں اور ساری مادی طاقتوں کے مقابلے میں نماز کی دعوت دیا کرو. ابھی تک ہماری نویدی اس پر ہیں کہ سبب بھی ہے عمل بھی ہے, دونوں کو جمع کر کے چل رہے ہیں. میرا مقصد ہرگز یہ نہیں ہے کہ اسباب ترک کر دیے جائیں, بلکہ میرا مقصد یہ ہے اسباب سے نا امید ہو کر عمل کی طرف آؤ, کیونکہ یعنی ضابطہ ہی یہی ہے اللہ کا کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے اور وعدے عملوں کے ساتھ ہیں. اس لیے ہمیں اپنی نمازوں میں کمال پیدا کرنا ہے اور نماز سے ہی مسائل کو حل کروانا ہے. تو میرے محترم دوست بزرگوں, والے جامع دعوت جوان نے کی یقین کے درست کر جلو ہمیں ایمری بھابے آمد دعوت اللہ تعالی فرض حکم ہے دیگر دعوت ہم نماز اللہ تعالی فرض حکم تو نمازের জন্য দাওয়াত হবে. আমরা মানুষকে তৈরি করবো যে সে আল্লাহ তাআলার ফরজ হুকুমকে আদায় করে এবং আল্লাহ ফরজ হুকুমকে আদায় করার জন্য তাকে তৈরি করে গাছের জরিয়াতে তাকে দাওয়াত দিয়ে আল্লাহর ফরজ হুকুমকে আদায় করার জন্য মসজিদে নিয়ে আসব. একজন লোক ওজোর করে, বলে যে আমার তো কাপড় পাক নাই, আমার তো শরীর পাক নাই, তো তার জন্য আমি এরকম ব্যবস্থা করি, বলে যে তাকে মসজিদে নিয়ে আসি, তাকে শরীর পাক করার, কাপড় পাক করার জন্য তার জন্য পানির ইন্তজাম করি. তো একজন লোককে নামাজের জন্য তৈরি করলাম. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা কত খুশি হয়ে যাবেন আর কত আল্লাহ তাআলা খুশি হবেন. একজন লোক যে অনেকদিন মসজিদে আসে নাই, তো বলে যে যখন সে মসজিদে আসে তো আল্লাহ পাক এরকম খুশি হয়ে যান যেরকম নাকি বিদেশ থেকে কোন লোক তার পরিবারের কাছে যখন আসে তখন আল্লাহ তাআলা যেরকম পরিবারের লোকেরা যেরকম আনন্দিত হয়, আল্লাহ তাআলা এরকম বান্দা যখন মসজিদে আসে তো আল্লাহ তাআলা এরকম আনন্দিত হয়ে যান, এরকম খুশি হয়ে যান. সেই জন্য একজন মুসলমানকে আমি এই কথা এর জন্য তৈরি করব যে আল্লাহ তাআলার ফরজ হুকুমকে আদায় করে. কারণ ফরজ হুকুম নামাজ, বলে যে নামাজ তো ইসলামের মধ্যে এরকম স্থান যেরকম শরীরের মধ্যে মানুষের মাথা, মাথাবিহীন যেরকম মানুষ হয় না, নামাজবিহীন কখনো ইসলাম হয় না, দিন হয় না. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে এখন এই কথা বলতে লজ্জা লাগে যে একজন মুসলমান তাকে এই কথা বলা যে নামাজ ছাড়বেন না. আরে মুসলমান হয়ে নামাজ ছাড়বেন না, এই কথা কেমনে বলে? মুসলমান তো নামাজ পড়বেই. একজন কাফের নামাজ পড়তে পারে, কিন্তু একজন মুসলমান নামাজ ছাড়তে পারে না কখন. তো তার কাছ থেকে এই প্রতিজ্ঞা নেওয়ার যে বড় সরমের কথা যে আমি নামাজ ছাড়বো না আর কোন সময়, নামাজ একজন মুসলমান কি করে ছাড়ে? নামাজ ছাড়া তো এরকম ইসলামের মধ্যে, বলে যে নামাজকে ছাড়লো সে তার সমস্ত ইসলামকে ধুয়ে মুছে সাফ করে ফেলল, ইসলামকে ছেড়ে দিল. ইসলামের মধ্যে নামাজের স্থান তো এরকম যেরকম মানুষের শরীরে মাথার স্থান. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ থেকে সবাই আমরা এই কথা নিয়ত করি যে নামাজ তো আর আমরা কখনো ছাড়বো না. যদি এটা একটা লজ্জার কথা যে একজন মুসলমানকে এই কথার অঙ্গীকার করানো, বলে আমি নামাজ ছাড়বো না. ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে ভাই একজন মানুষকে নামাজের দিকে, নামাজের জন্য ফরজ নামাজের জন্য একজন মুসলমানকে তৈরি করি. বেচারা তার দিলের যকিনের কমজোরির কারণে আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব বুঝতেছে না, নামাজের হুকুমের গুরুত্ব বুঝতেছে না. নামাজ আল্লাহ তাআলার ফরজ হুকুম, আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা তার হুকুমের সঙ্গে সম্পর্ক রাখে। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে আদায় করে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়, আর আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার জন্য সম্পূর্ণ ক্ষমতাবান, কোন ক্ষমতার অভাব নাই, সব রকম ক্ষমতা তিনি রাখেন। অসম্ভব পরিস্থিতি যখন মানুষ মনে করে যে আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো সম্ভাবনা নাই, এরকম অবস্থায় আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার সম্পূর্ণ ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতার অধিকারী। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে, আর তার ওয়াদা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার সঙ্গে, আমাদের সঙ্গে। দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা নাই যে দুনিয়ার জিনিস মানুষ একত্র করবে তো আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করবেন, এরকম কোন আল্লাহ তাআলার ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহর ফরজ হুকুমকে যে আদায় করবে তো আল্লাহ তাআলা তাকে আদায় করবেন, আল্লাহ তাআলা তার সঙ্গে আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করবেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুমের সামনে আসমান জমিনে যা কিছু আমি দেখতেছি এগুলির কোন মূল্য নাই। এই জন্যই তালিমের হালকাতে বৈশা আল্লাহ তাআলার হুকুমের শখ আগ্রহ দিনের ভিতরে পয়দা করা, কারণ আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কিত আছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার জিনিসের যে ইয়াকিন শখ আগ্রহ আমাদের জীবের ভিতরে পয়দা হয়ে রয়েছে, তালিমের হালকার জড়িয়েতে, তালিমের জড়িয়েতে আমার ওই শখ আগ্রহকে দিল থেকে বের করতে হবে। বলে না এই দুনিয়ার জিনিসের দ্বারা কিছুই হবে না, আল্লাহ তাআলার হুকুম পুরা হয়ে গেলে আল্লাহর ওয়াদা পুরা হয়ে যাবে। এরকম আগ্রহ আল্লাহ তাআলার হুকুমের পুরা হয়, বলে এই আগ্রহের পরীক্ষা তখন হবে যখন দুনিয়ার জিনিস সামনে আসবে আর আল্লাহ তাআলার হুকুম সামনে আসবে, তখন বান্দা কোন দিকে যায়? এখন কি সে আসবাবের দিকে, দুনিয়ার জিনিসপত্রের দিকে দৌড়ায় আল্লাহ তাআলার হুকুমকে ছাড়ে, না আল্লাহ তাআলার হুকুমের দিকে দৌড়ায় আর এই দুনিয়ার আসবাবকে ছাড়ে? বলে একজন নামাজের দিকে রওনা দিচ্ছে, এরকম সময় যদি তার কাছে এই খবর আসে যে আপনার ঘরে তো মন্ত্রী সাহেব আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান, তো তখন সে কথা, সে যদি ওই রকম আগ্রহ আল্লাহ, ওই যদি তার ইয়াকিন ওই রকম হয়ে থাকে যে আমার এর সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদার কুদরত হয়েছে, তো কাজে আমি তো নামাজের দিকে রওনা দিছি, মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি এবং এরকম ভাবে মালদার ধনী দুনিয়ার আসবাবওয়ালা দুনিয়া সমস্ত দুনিয়ার মালিকও যদি কেউ হয়ে যায়, বলে তার কোনো ক্ষমতা নাই, তার কিছুই, সে কিছুই করতে পারে না, সব কিছু করার মালিক তো আল্লাহ তাআলা, সে আল্লাহর হুকুমের দিকে আমি রওনা দিছি। কাজেই যদি এরকম ইয়াকিনওয়ালা ভিতরে হয় যে আসবাবের ইয়াকিন, দুনিয়া যা কিছু দেখে সব কিছু ইয়াকিন, এগুলির শখ আগ্রহ তার দিলের থেকে বেরিয়ে যায়, এক আল্লাহ তাআলার কুদরতে ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়ে যায়, তো সে কথা বলে দেবে, মন্ত্রী সাহেবকে বলে দেন যে তিনি যদি আল্লাহর উপরে ইয়াকিন করে থাকেন চাইলে উনি যেন আমার জন্য অপেক্ষা করেন, আমি তো নামাজ পড়ে আসবো, উনিও নামাজের দিকে যেন আসেন, আল্লাহ তাআলার হুকুমের দিকে আসেন। আর যদি উনি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন না করেন, এরকম লোক হয়ে থাকেন, তাহলে উনি যেন অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে তারপরে আসবো। মেরে মহতরম দোস্ত, পরীক্ষা তো ওইখানে হয়ে যাবে, এত বড় মানুষ আমার ঘরে আসছে, তা আমি কি আল্লাহর দিকে যাই দিয়ে যাবো, না আমি এই দুনিয়ার বড় লোক বড় মানুষটার দিকে যাব? আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন আমার দিলের ভিতরে কিরকম, আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন আমাদের দিলের ভিতরে, আমার দিলের ভিতরে কিরকম, সেই অনুপাতেই হবে যে যার দিলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের আজমত আর ইয়াকিন তার দিলের ভিতরে হবে, এবং আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন, আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন তার দিলের ভিতরে হবে, তো সে আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য পুরা করাকে অগ্রাধিকার দিবে দুনিয়ার সব জিনিসের মোকাবেলায়। দুনিয়ায় আসমান জমিনে যা কিছু সে দেখতেছে এই সব কিছুর মোকাবেলায় এক আল্লাহর হুকুমকে পুরা করা, বলে এদেরকে সে অগ্রাধিকার দিবে। আর না হলে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ায় যা কিছু দেখতেছে এগুলিকে সে অগ্রাধিকার দিবে, আল্লাহ তাআলার হুকুমকে সে পরিত্যাগ করবে, আল্লাহ তাআলার হুকুমকে সে পিছনে ফেলবে। মুয়াজ্জিন আজান দিতেছে, কি আজান দিতেছে, দাওয়াত দিতেছে, কিসের দাওয়াত দিতেছে? আল্লাহর দিকে আসো, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ওয়াদা, বলে যে আল্লাহর ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা, ওই কুদরতওয়ালা আল্লাহর দিকে তার ওয়াদাকে হাসিল করার জন্য আসো। এই জমিন আসমানে কোন জিনিস বড় নয়, কোন জিনিসই কোন মূল্য রাখে না, আল্লাহ তাআলার হুকুমের সামনে মুয়াজ্জিন এই দাওয়াত দিতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যে মুয়াজ্জিন মুয়াজ্জিনের দাওয়াতে যে নামাজের দিকে আসতেছে তাকেও এই দাওয়াত দিতেছে, আর যে নামাজের দিকে আসতে পারতেছে না তাকেও এই কথাই বুঝিয়ে দিছে মুয়াজ্জিন। বলে তুমি কেন দোকানে বসে আসো, কেন তুমি দুনিয়ার আসবাবের মধ্যে মশগুল আসো, আরে আল্লাহর দিকে আসো, আল্লাহ বড় কুদরত ওয়ালা, এখানে তোমার হাজত পুরা হবে, এখানে তোমার কামিয়াবি হবে, এখানে তোমার প্রয়োজন মিটবে, তুমি তোমার প্রয়োজনের জন্য মসজিদে আসো, আল্লাহ তাআলার হুকুমের দিকে আসো। একজন মুয়াজ্জিন সে আল্লাহর হুকুমের দিকে মানুষকে দাওয়াত দিতেছে। তো মেরে মহাতরাম দোস্তা বুঝব বলেন যে আল্লাহ তাআলার ফরজ হুকুমের দিকেও মানুষকে দাওয়াত দিব। বলে যে এই ফরজ হুকুম যখন বলে যে এইটা যখন সুন্দরভাবে আদায় হবে তো আল্লাহ তাআলার ওয়াদা পূরণ হয়ে যাবে। বলে যে ওই নামাজের দিকে নামাজির নামাজের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করেন না, যে তার নামাজকে বলে যে রুকু থেকে সোজা হইয়া খাড়া হয় না, বলে এরকম নামাজের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করেন। তো কাজে আজ তো নামাজ বহুত তাড়াতাড়ি পড়া হয়, খুব সংক্ষেপে নামাজ পড়া হয়, বলে যে খানা খুব এতেমামের সঙ্গে, মশওয়ারা খুব এতেমামের সঙ্গে, অন্যান্য কাজ খুব গুরুত্ব সহকারে আদায় করবে, আবার নামাজকে খুব তাড়াতাড়ি আদায় করবে, নামাজকে খুব তাড়াতাড়ি পড়বে না। মেরে মহতরম দোস্ত, নামাজ অত্যন্ত স্থির ভাবে নামাজ আদায় করার জিনিস, এবং নামাজের মধ্যে বলা হয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ আমার নামাজের মতো তোমার নামাজকে বানাও। হজমান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার যে ওয়াদা পুরা হওয়া রয়েছে, বলে এটা তখনই হবে যখন ওই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ ছিল সেই নামাজের মতো নামাজ হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হলেই যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ এরকম তোমরা নামাজ পড়ো, তো আমার নামাজকে ওই রকম বানাইতে হবে। আমার রুকু সিজদা, রুকু থেকে দাঁড়ানো, সিজদার মধ্যে বসা, মাঝখানে বলে এই সব জিনিসের মধ্যে আমাকে সুন্দরভাবে এই যেরকম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে বলছেন ওই রকম নামাজ পড়তে হবে। বলে যে আল্লাহ তাআলার যে কোনো হুকুমকে ইখলাসের সঙ্গে ইলমের সঙ্গে আদায় করবে, বলে যে কোনো আল্লাহ তাআলার হুকুম বলে যে তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করবে, আর যে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করবে বলে যে তার মৃত্যু খারাপ মৃত্যু হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, খারাপ মৃত্যু থেকে হেফাজত করা অর্থাৎ ভালো মৃত্যু হওয়া, বলে ভালো মৃত্যু কি, বলে ইমানের সঙ্গে তার মৌত হয়ে যাওয়া, বলে এর চেয়ে ভালো মৌত আর কি হইতে পারে। তো এই ইমানের সঙ্গে মৌত যেটা, ভালো মৌত যেটা, বলে এটা তো তখনই হবে যখন সে আল্লাহ তাআলার হুকুমকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আদায় করবে, তরিকা মোতাবেক পুরা করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ রাখছেন বলে যে ওই রকম নামাজ বানানো। এই জন্য মহান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, বলে যে আমার এই মেহনতের উদ্দেশ্য এটা নয় যে কলমা নামাজ ঠিক করা, আরে কলমা শব্দ শুদ্ধ করা, আর এটা কোনো আমার এই মেহনতের উদ্দেশ্য নয়। আমার মেহনতের উদ্দেশ্য তো হলো এই যে এই মেহনতের দ্বারা নামাজ আর কলমাকে ওই রকম নামাজ কলমা বানানো যেরকম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজ কলমাকে দেখাই দিয়ে গেছেন, ওই স্তর পর্যন্ত আমার নামাজ পৌঁছে, ওই রকম পরিপূর্ণ নামাজ, কামেল নামাজ আমার হয়ে যায়। বলে যে দিনের মধ্যে কামাল পয়দা করা, ইমান আর আমারের মধ্যে কামাল পয়দা করা, পূর্ণতা আনা, পরিপূর্ণ হওয়া, বলে যে এইটাকে এইরকম পরিপূর্ণ আমল তৈরি করা আমার এই মেহনতের উদ্দেশ্য। এই মেহনতের উদ্দেশ্য এই নয় যে একজন নামাজ পড়ে না, তারে ভাঙা চুলা নামাজের মধ্যে খাড়া করে দিলাম, আমি জীবনভর গাছ করতে করতে জান দিয়ে দিলাম আর সব কিছু করলাম, কিন্তু আমি নামাজটাই ঠিক করলাম না, নামাজটা যেমন তেমন করে পড়লাম। উনি বলেন যে ভাই, নামাজকে সুন্দর করা হইল এই মেহনতের উদ্দেশ্য। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেছেন নামাজকে তুমি পূর্ণ পরিপূর্ণ করো, এই কামিল দরজার নামাজ বানাও, যে নামাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দেখাই দিয়ে গেছেন। যখন তুমি তোমার নামাজকে ওইরকম বানাবে তো তোমার এই নামাজের দ্বারা তুমি বলে যে তোমার মৃত্যু ইমানই মৌত হবে, আর যখন তুমি তোমার নামাজকে নষ্ট করবে তো তোমার মৌত ইমানই মৌত হওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। কেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দামেস্কের মসজিদের মধ্যে একজন লোককে দেখলেন যে খুব তাড়াহুড়া করে সে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে খাড়া হইতেছে না, তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। নামাজের পরে তাকে ডাকলেন, বলে যে তুমি এরকম নামাজ কবে কতদিন যাবৎ পড়তেছ, বলে যে আমি এরকম নামাজ তো 40 বছর যাবৎ পড়তেছি, নামাজের সঙ্গে এই নামাজের উপরে যদি তুমি মৃত্যুবরণ করো তো কাল কেয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তুমি উঠবে না, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তুমি শামিল থাকবে না। তুমি এর মহতরম দোস্তরা বুঝবো, এক নামাজ দেখেন যে নামাজকে যখন সুন্দর করছে তো বলে যে ওই নামাজ যাকে রসুল্লাহ আসলামের উম্মতের মধ্যে সামিল করাই দিতেছে, আর বলে যে নামাজ যখন খারাপ করতেছে তো এই নামাজ যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ করে দিতেছে। এই জন্য নামাজকে বানাইবার জন্য বলে যে ভাই এই তালিমের এহতেমাম করতে হবে, তালিমের সঙ্গে এলিমের সঙ্গে নামাজ পড়তে হবে, এখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। এরকম আল্লাহ তাআলার যে কোনো হুকুম বলেন, বলে ওই হুকুমের সঙ্গে যখন আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে যে তরিকা দিচ্ছেন ওই হুকুমকে পুরা করার, ওই তরিকার এলেম যখন এলেমের সঙ্গে যখন ওই আমলকে পুরা করবে, আর শুধু আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য হবে, আর কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, শুধু আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, এটাকেই এখলাস বলে। বলে যে এই এখলাসের সঙ্গে যখন কোন আমল করবে তো ওই আমলের দ্বারা মেরে মহতরম দোস্তরা বুঝবো আল্লাহ তাআলার ওয়াদা পূরণ হবে, এবং আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার জন্য যে কোনো পরিস্থিতিতে কুদরত রাখেন তার ওয়াদাকে পুরা করার জন্য। আল্লাহ তাআলা কোন পরিস্থিতিতে অক্ষম হন না, তার কুদরত থেকে তিনি যে অক্ষম হন না কখনোই, যে কোনো পরিস্থিতি হোক না কেন, মানুষের জ্ঞান অনুসারে হয়তো বা সে মনে করতে পারে যে এরকম পরিস্থিতিতে আর তো সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কিছুই নয়, যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার ওয়াদাকে পুরা করতে পারেন। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার হুকুমকে যখন কেউ এলমের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে পুরা করবে তো বলে যে আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য যে ওয়াদা তার সেই ওয়াদা তার জন্য পুরা হয়ে যাবে। আপনার মেয়ের মতো দোস্তা বুঝব মানে আসাব রহমতুল্লাহ যে কথা বলতেন যে আল্লাহ তাআলার হুকুমকে যখন এলম ও ইখলাসের সঙ্গে পুরা করবে তো বলে যে তার জন্য বলে যে সে সুয়ে খাতেমা, অর্থাৎ খারাপ মৃত্যু থেকে বেইমানি মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নামাজ শিখছিলেন, সাহাবাদের মধ্যে নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে নামাজ, বলে যে ওই নামাজ আমাদের মধ্যে আসে, নামাজের মধ্যে তাড়াহুড়া নয়, মশওয়ারা তো খুব লম্বা লম্বা করতেছি আর নামাজকে খুব সংক্ষেপ করতেছি, বলে নামাজকে খুব ধীর ধীরের সঙ্গে নামাজের যে সেজদা অনেক লম্বা লম্বা সেজদা করি এই আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, নফর নামাজের অভ্যাস বানাই এবং নফর নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়ি এবং এরকম ভাবে আমার নামাজের মধ্যে দাঁড়ানো বোধ লম্বা হয়, রুকু লম্বা হয়, সেজদা লম্বা হয়, লম্বা লম্বা সেজদা করি নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে বসাটা, বলে এটাকেও এরকম ভাবে লম্বা করি আর দুই সেজদা রুকু থেকে দাঁড়ানো, বলে এটাও ইতমিনানের সঙ্গে ধীর স্থির ভাবে আমার নামাজের মধ্যে হয়ে যায়। তো এই নামাজের মস্কর নফর নামাজের দ্বারা আমি নামাজকে সুন্দর করি। বলে যে যখন মানুষ নফর নামাজের দ্বারা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয় তো আল্লাহ তাআলাও তার দিকে অগ্রসর হন, আল্লাহ তাআলা তার দিকে আগে পারেন, আল্লাহ রহমত তার দিকে অগ্রসর হয়ে যায়। হর আমল কো ইলম পর লানা হে, ইসলিয়ে কে ইলম কে বগৈর ভি কোই আমল আল্লাহ কে ইয়াহ কবুল নাহি হোগা। জিস তরহ নামাজ ফর্জ হে, ইলম ফর্জ হে, উম্মত কো দাওয়াত কে জরিয়ে জিহাদত সে নিকালনা হে, ইয়ে মেহনত জিহাদত কে সাথ নাহি হে, ইয়ে মেহনত ইলম ওর ঈমান কে সাথ হে। জিস তরহ নামাজ হর মর্দ ঔরত কে জিম্মে ফর্জ আইন হে, খুদা কি কসম ইস তরহ ইলম হর মর্দ ঔরত কে জিম্মে ফর্জ আইন হে। علم دو قسم کا ہے, زبان کا اور دل کا, زبان کا علم انسان کے خلاف مصیبت بنے گا اور دل کا علم انسان کو نفع دے گا, یہ حدیث کا ترجمہ میں نے کیا ہے, حدیث میں آتا ہے العلم علمان, علم فی القلب فذاک علم نافع وعلم علی اللسان فذاک حجت اللہ علی ابن آدم. وہ دل کا علم کون سا ہے جس سے انسان کو نفع ہوگا؟ وہ دل کا علم اللہ کا خوف ہے. یہ دیکھا کرو کہ علم سے اللہ کا خشیہ کتنا پیدا ہو رہا ہے. میرے دوست عزیزو, میں نے عرض کیا کہ دعوت کے ذریعے امت کو جہالت سے نکالنا ہے, امت اس جہالت میں پڑی ہوئی ہے کہ دنیا کے فنون کو علم سمجھ بیٹھی ہے. یوں سمجھتے ہیں کہ قرآن حدیث بھی علم ہے اور دنیا کے فنون بھی علم ہے. نہیں, ہرگز نہیں, ہرگز نہیں. میرے دوست عزیزو, جو جو کچھ علم قرآن حدیث کے سوا ہے وہ سب کا سب جہل ہے, جہل ہے, جہل ہے. اہل دنیا کے تجارب جہل ہیں. اللہ کی طرف سے انبیاء علیہ السلام جو علم لے کر آئے احکام کا وہی علم ہے. قبر کے تین سوالات میں سارا علم محدود ہے. رب کو جاننا, اپنے دین کو جاننا اور محمد صلی اللہ علیہ وسلم کو جاننا, بس انہی تین کا نام علم ہے. قبر میں یہی تین سوالات ہیں جو ہر مرنے والے سے قبر میں کیے جائیں گے. ہر مرنے والے سے قبر میں تین سوال ہونے ہیں, من ربک وما دینک وما کنت تقول فی ھذا الرجل. سارا علم ان تین سوالات کے درمیان ہے. اسے میرے دوست عزیزوں پہلے یہ جاننا چاہیے علم کسے کہتے ہیں. حد سمجھتے تھے علم میں لگنے, اس بات کی تحقیق میں لگنے کو کہتے ہیں اللہ ہم سے کیا چاہتے ہیں. محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر اللہ کے احکام کو پورا کرنا, اس کو سیکھنے کا نام علم ہے. اس میں بھی دو علم ہیں, ایک علم فضائل کا ہے, ایک مسائل کا ہے. فضائل کے علم کا مقصد ہے دلوں میں اللہ کے وعدوں کے یقین کو تازہ کرتے رہنا. صبح شام تعلیم کے حلقوں میں اس یقین سے بیٹھا کرو. میں تمہیں کیسے سمجھاؤں, تعلیم کا حلقہ ہی ایمان کا حلقہ تھے صحابہ کے زمانے میں. اب کتاب پڑھی جاتی ہے, صحابہ کے زمانے میں کتاب نہیں تھی. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ سے وعدے فرماتے تھے اور انہیں ان وعدوں کا صحابہ یقین کرتے تھے. اللہ تعالیٰ ان کے لیے وعدوں کو پورا فرماتے تھے. بس تعلیم کے حلقے اللہ کے وعدوں کا یقین تازہ کرنے کے لیے ہیں. اس لیے اللہ کے راستے میں نکل کر بھی اپنے مقام پر رہتے ہوئے بھی فضائل کی تعلیم کا اہتمام کرو. دونوں کتابوں کی تعلیم کا اہتمام کیا جائے, فضائل اعمال نہ فضائل صدقات اور منتخب احادیث. یہ تعلیم کے لیے انتہائی ضروری ہے تاکہ ہر ایمان والے کو دعوت کی یہ چھ صفات جو کام کی بنیاد ہیں اس سے متعلق حدیث کا علم ہر امتی کے پاس ہو. ہر ایک کو چھ نمبر احادیث روشنی بیان کرنے آ جائیں. اس کا خوب اہتمام کرو. صبح شام جم کر ڈھائی تین گھنٹے تعلیم ہو. اس تعلیم کا مقصد مادے کا شکلوں کا یقین دلوں سے نکالنا اور امہ کے وعدوں کے یقین کو دلوں میں تازہ کرنا, یہ تعلیم کا مقصد ہے. تعلیم کے ساتھ تعلیمی گشت کرنا یہ بھی صحابہ کرام کی سنت ہے. ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ مدینہ منورہ میں رہتے ہوئے تعلیم کے ساتھ تعلیمی گشت کر رہے تھے. بعض تاجیوں کا خیال یہ ہو گیا, اصل میں ہم جس ترتیب کے عادی ہو جاتے ہیں اسی کو اصل سمجھ بیٹھتے ہیں. مقام پر بھی تعلیمی گشت سنت ہے, مقام پر بھی تعلیمی گشت سنت ہے. یہ بات اچھی طرح یاد رکھیو. اب مقام پر تعلیمی گشت ختم ہو گیا ہے. یوں سمجھتے ہیں کہ تعلیمی گشت تو جماعت میں نکل کر کیا جاتا ہے. نہیں, مدینہ منورہ میں مقام پر رہتے ہوئے سارے محدثین کا امام ابو ہریرہ رضی اللہ عنہ مقام پر رہتے ہوئے تعلیمی گشت کر کے لوگوں کو نقد مسجد میں بھیج رہے تھے. بہت مشہور روایت ہے, حید صاحب نے پڑھ لیجو. اعلان کیا جا کے بازار میں, ما عاجزکم یا اہل السوق, اے بازار والوں کسی نے اتنا عاجز کر دیا کہ مسجد میں علم کا حلقہ ہو رہا, تم بازار میں ہو, سب کو اٹھا کر مسجد میں بھیجا اور بھیج کر انتظار کیا کہ واپس آ گئے دوبارہ بھیجا. اس لیے بات اچھی طرح یاد رکھنا, مقام پر بھی تعلیمی گشت ہے, مگر یہ مقام پر جو تعلیمی گشت ہے یہ مسجد کی تعلیم کے دوران نہیں ہوگا, بلکہ یہ ڈھائی گھنٹے کی محنت ملاقاتوں کے دوران مسجد میں عمل چل رہا ہوگا اور بعد سے لوگوں کو لا کے عمل میں شریک کیا جائے گا. یہ ڈھائی گھنٹے کی محنت یہی ہے مسجد کے عمل میں جوڑنے کے لیے. یہ ملاقاتیں برائے مسجد ہیں, یہی تعلیمی گشت ہے. اللہ کے راستے میں نکل کر, اللہ کے راستے میں نکل کر ایک وقت جو ہے صبح شام تعلیم ہوگی, ایک وقت تعلیم کے ساتھ تینوں عمل کرو. قرآن کے تصحیح کا حلقہ بھی کرو, کتابی تعلیم بھی ہو, جیسی بات کا مذاکرہ بھی ہو. صبح کی تعلیم میں تینوں عمل کیے جائیں, صبح کی تعلیم میں تینوں عمل کیے جائیں, قرآن کی تصحیح کا حلقہ اور کتابی تعلیم, جیسی بات کا مذاکرہ. اس لیے جیسی بات کے مذاکرے کے ساتھ منتخب احادیث کے پڑھنے کا اہتمام کرو. ظہر کی تعلیم کے میں بقیہ کتابوں سے تعلیم اور بقیہ وقت میں آپس میں سیکھنا سکھانا یہ انتہائی ضروری ہے, انتہائی ضروری ہے. ہماری جماعتیں صرف دوسروں پر محنت کر کے آ جاتی ہیں, اپنی ذات سے سیکھنے کا اہتمام نہیں کرتی. جلہ پورا ہو گیا, چار مہینے پورے ہو گئے, سورہ فاتحہ درست نہ ہوئی, بڑے نقصان کی بات ہے, بڑے نقصان کی بات ہے. ہم میں سے ہر ایک کو ایسی محنت کرنی ہے اور امیر کے ذمے ہے ساجی پر ایسی محنت کرے کہ ان میں سے ہر شخص اب واپس جا کر اپنی مسجد میں نماز پڑھانے کے قابل ہو جائے. ایسی محنت ساجی پر کرنی ہے. یہ نہ ہو کہ دوسروں کو وصول کرنے میں لگے رہو, اپنی ذات پر خوب محنت کرو, اصل دعوت اپنی ذات کے لیے ہے. ہماری اصلاح مت دے, دوسروں کی اصلاح کی کبھی نیت نہ کیجو, اللہ کے راستے میں اپنی ہی اصلاح کی غرض سے نکلو اور اپنی ہی تعلیم کی زیادہ کوشش کرو. وہ تو جو صالح بننا چاہے گا اللہ اس سے دوسروں کی اصلاح کا کام بھی لے لیں گے. اس لیے میں تاکید سے کہہ رہا ہوں کہ زہر کے بعد فضائل اعمال نام مثال صدقات اور بقیہ وقت میں آپ اپنے سیکھنے سکھانے کا خود اہتمام کرو. دعائے قنوت یاد کرو, سورہ فاتحہ یاد کرو, ثنا یاد کرو, سبحانک اللہم یاد کرو اور التحیات یاد کرو. عمر رضی اللہ تعالیٰ عنہ پر بیٹھ کر التحیات اس طرح سکھلاتے تھے جس طرح بچوں کو عبادت سکھلائی جاتی ہے. جماعتیں اس پر کوشش نہیں کر رہی ہیں, جیسے جاتے ہیں ویسے واپس آ جاتے ہیں. اللہ کے راستے میں نکل کر ہمیں ایک ایک چیز کو سیکھنا ہے اور جس میں آتا ہے دوسروں کو سکھلاؤ. ہر شخص بے چین ہو اس بات پر کہ مجھے ایک آیت آتی ہے دوسرے کو سکھلا دوں, مجھے ایک دعا یاد ہے دوسرے کو سکھلا دوں. ہر ایک اس کے لیے بے چین ہو, کوشش کرے. اس طرح ہمیں تعلیم, صبح کی تعلیم میں تینوں کام اہتمام سے کرنے ہیں. قرآن کے درسی کا حلقہ, کتابی تعلیم, چھ سوات کا مذاکرہ اور اپنے مقام پر رہتے ہوئے بھی اس کا اہتمام کرنا ہے. دو تعلیم اپنے مقام پر رہ کر ہیں, ایک تعلیم مسجد کی, ایک تعلیم گھر کی. گھر کی تعلیم میں اہتمام کرو. ہر مرد کے ذمے ہے اور وہ مسجد سے قرآن کے مقاصد مسجدوں میں قائم کرو. مسجد سے مرد سن کر آیا ہے قرآن کی ایک آیت, قرآن کی ایک سورت سیکھ کر آیا ہے, اس کے ذمے ہے آگے گھر والوں کو سکھلا دے. اپنے گھر والوں کو جہنم کی آگ سے بچاؤ. کو انفسکم وعلیکم نارا, اس کی تفسیر کی ہے اپنے گھر والوں کو دین سکھلاؤ, قرآن سکھلاؤ, علم سکھلاؤ. اس کی تفسیر ہی یہی ہے, اپنے گھر والوں کو جہنم کی آگ سے بچانا ہر مرد کے ذمے ہے. ایک آیت قرآن کی سیکھ کر آؤ مسجد سے, آگے گھر والوں کو سکھلاؤ. یہ اس کا روزانہ کا کام ہے. اسی کے ساتھ ساتھ یہ بھی ہے کہ گھر میں روزانہ تعلیم گھر کا قائم کیا جائے, روزانہ تعلیم گھر کا قائم کیا جائے. مرد گھر کی تعلیم میں خود شرکت کرے, مرد گھر کی تعلیم میں خود شرکت کرے. مولانا صاحب لڑے اتنی مشغولی کے باوجود رات کو گھر میں آ کر تعلیم گھر کا قائم کرتے ہیں. گھر والے کہتے ہیں آپ تھکے ہوئے ہیں, سب سمجھتے وہ میری گھر مسیح کی تعلیم تھی, میری گھر کی تعلیم ہے. اس لیے ہر مرد کے ذمہ ہے کہ وہ گھر کی تعلیم میں خود شرکت کرے اور اہتمام کرے. تعلیم کے ساتھ چھ سمات کا مذاکرہ ہو اور تعلیم میں گھر کی تعلیم میں بھی باری باری دونوں کی دعوت تعلیم کا اہتمام کریں. فضائل اعمال نام سر صدقات اور ایک دن منتخب حدیث. اس طرح ہم تعلیم کا باری باری ایک دن اہتمام کریں تعلیم کا, اور تعلیم کے بعد چھ سوات کا مذاکرہ مرد کرے پھر مسترات سے کروائے. ہر فرد کو داعی بنانا ضروری ہے, ہر فرد سے چھ نمبر بیان کرانے ضروری ہیں. یہ چھ نمبر تقریر نہیں ہے, اپنے اندر ان صفات کو پیدا کرنے کے لیے ان کی دعوت دینا ضروری ہے. اس لیے اچھی طرح سن لیجو, گھر کا روزانہ کا مشورہ ہے, تعلیم گھر کون کرائے گی, چھ سفات کا مذاکرہ کون کرائے گی. ایک ایک عورت کے ذمے روزانہ تعلیم کرانا اور چھ سفات کا مذاکرہ کرنا یہ مشورے سے طے کیا جائے گا. روزانہ گھر کا مشورہ ضروری ہے. جو باتیں جو آمار میں نے عرض کیے ہیں یہ پانچوں کام انتہائی ضروری ہیں. ہر مرد کے ذمے ہے اپنے گھر والوں کو قرآن درست کرانا. ابھی بھی ایسی شکایتیں ہیں, چار چار ماہ لگائے ہوئے ہیں لیکن بیوی سورہ فاتحہ نہیں پڑھ سکتی. کبھی خیال ہی نہیں آیا اس کا کہ مجھ سے میرے گھر والوں کی کیا ذمہ داری ہے. اس لیے میرے دوستو عزیزوں اچھی طرح کان کھول کے سن لیجو, اور میں نے عرض کیا کہ روزانہ کا مشورے میں دے کرو کہ کل کون کتاب پڑھے گی, کل کون تعلیم کرائے گی, کل کون جذبات کا مذاکرہ کرے گی. اس طرح ہمیں اہتمام سے گھر کی تعلیم, اللہ کے راستے میں نکل کر فضائل کی تعلیم, اس کا ہمیں اہتمام کرنا ہے. جتنے مراکز ہیں, جتنے بھی مراکز ہیں, ان تمام مراکز میں بشرطے کے ساتھ لگائے ہوا عالم ہو, حیات الصحابہ کی تعلیم کا خوب اہتمام کیا جائے. اور عمومی طور پر ہمارا مجمع حیات الصحابہ انفرادی مطالعے میں ضرور رکھے, اس سے دایانہ مزاج بنے گا. حیات الصحابہ کے بغیر نہیں, دایانہ مزاج ہی نہیں بنے گا. وہ تو صحابہ کو بولنے اور پڑھنے سے پتہ چلے گا کام کیا ہے. حضرت فرماتے تھے اس کام کو کرنے والے کا ہیرا سمجھنے کے لیے جو تو ساتھ پیچھے جانا پڑے گا. ہمارا سب کا مزاج تنظیمی بنتا جا رہا ہے. صحابہ والے جذبے سے, صحابہ والے طریقے پر محنت کرنا بس یہی ہدایت اور تربیت کے لیے شرط ہے. اس لیے میں اہتمام سے کہہ رہا ہوں کہ تمام مراکز میں حیات الصحابہ کی اجتماعی تعلیم کی جائے, بشرطے کے ساتھ لگایا ہوا عالم ہو. عربوں کے لیے تو حیات الصحابہ اجتماعی تعلیم کی ہی کتاب ہے, عربوں کے لیے سال کی شرط نہیں ہے. عربوں کی تو اجتماعی تعلیم کی کتاب ہے, عربوں کو چاہیے حیات الصحابہ منتخب حدیث سے تعلیم کا اہتمام کریں, کیونکہ حیات الصحابہ عربوں کی اجتماعی تعلیم کی کتاب ہے. باقی ہمیں سب کو چاہیے کہ ہم اپنے انفرادی مطالعے میں حیات الصحابہ ضرور رکھیں. حضرت کے بارے میں سنا ہے, عائشہ فرماتی ہیں کہ مولا علی صاحب یہ انبیاء اور صحابہ سے نیچے اترتے ہی نہیں تھے. مولا علی صاحب یہ انبیاء اور صحابہ کی بات سے نیچے اترتے ہی نہیں تھے. اس لیے میرے دوست عزیزو, ہمیں حیات الصحابہ اہتمام سے اپنے مطالعے میں رکھنی ہے تاکہ مستقل ہمارے سامنے اس محنت میں صحابہ ہمارے سامنے ہوں. یہی استقامت اور ترقی کا سبب ہے. اس حال کو دیکھ کر چلو گے تو تنزلی پر جاؤ گے, ماضی کو دیکھ کر چلو گے تو ترقی کرو گے. ہمارا یہ صحابہ ہی نمونہ ہے, محنت میں, عزم میں, نصرت میں, وعدوں میں, ہر چیز میں صحابہ نمونہ ہے. ہمیں صحابہ کو آگے رکھ کر چلیں گے تو ترقی کریں گے. حضرت میرے کام کا مقصد ہی یہی ہے, میرے کام کا مقصد ہی یہی ہے کہ جہاں محمد صلی اللہ علیہ وسلم صحابہ کو چھوڑ کر گئے تھے, امت کو وہاں پہنچانا ہے. اس لیے میں تاکید سے کہہ رہا ہوں کہ حیات الصحابہ ہر ایک کو پڑھنی چاہیے. اس کام سے مناسبت ختم ہو جائے گی اگر حیات الصحابہ نہیں پڑھو گے. اس لیے حیات الصحابہ کو اپنے مطالعے میں رکھو, اہتمام کرو. کہ میں نے عرض کیا کہ یہ تعلیم کا حلقہ ہے. ایک ہے علم مسائل کا, مسائل کا علم علماء سے حاصل کرو. اللہ کا کتنا بڑا فضل ہے, اللہ نے وہ ملک آپ کو عطا فرمایا جس میں مدارس اور علماء اور مفتیان کرام, اللہ تعالیٰ نے اتنا بڑا انعام فرمایا آپ پر. ایسے ایسے ممالک ہیں جہاں امیروں نکل جاؤ کوئی مسئلہ بتانے والا نہیں ہے, کوئی کلمہ سکھانے والا نہیں ہے. اللہ تعالیٰ نے آپ کو علماء کا گہوارا اور یہ علماء کا چمن عطا فرمایا ہے. اور مدارس دینیہ اسلام کے قلعے ہیں جہاں اسلام کی حفاظت ہے. اس لیے علماء کی زیارت کو عبادت یقین کرو اور علماء کی مجالس کو اپنی سب سے پہلی ضرورت سمجھو. علماء کا مقام بہت اونچا ہے, قیامت میں اللہ تعالیٰ علماء کو اونچے ٹیلے پر رکھیں گے. علماء کا مقام بہت اونچا ہے. اس لیے میرے دوست عزیزو, ہر قدم پر علماء سے پوچھو, میں تجارت کیسے کروں, میں زراعت کیسے کروں, میں ملازمت کیسے کروں, میں شادی کیسے کروں. قدم قدم پر علماء سے پوچھنا ہر مرد کے ہر ایک کے ذمہ فرض عین ہے. علماء کی زیارت کو عبادت یقین کرو اور علماء کی مجالس کو اپنی ضرورت سمجھو. علماء سے پوچھ پوچھ کر چلو, حکم ہے اس کا. بس ادو اہل ذکر ان کنتم لا تعلمون, نہیں آتا ہے تمہیں تو علماء سے پوچھو. اس لیے میرے دوست عزیزو, میں بہت تاکید سے کہہ رہا ہوں کہ علم الہی حاصل کرو اور لوگوں کو اس کی دعوت دیا کرو اور اپنے بچوں کو علم پڑھاؤ اور قرآن سکھلاؤ بچوں کو. امت کو جہالت سے نکالو, دنیا کے فنون جہالت ہیں, اللہ والا علم یہی علم الہی ہے. اس لیے میرے دوستو, اس کی بہت کوشش کرو. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کا مزاج وہ فنون سے جو دنیا کی چیزیں ہٹا کر علم کی طرف صحابہ کو متوجہ کیا تھا. اس زمانے میں امت جہالت بڑھ گئی. وہ جہالت یہ ہے کہ دنیا کے فنون کو علم سمجھ بیٹھی ہے. اللہ اکبر, سنو تو صحیح. عمر رضی اللہ تعالیٰ عنہ نے, جو اتنے بڑے عالم ہیں اور آپ کی مزاج اور آپ کی طبیعت کو سب سے زیادہ سمجھنے والے ہیں اور اس امت کے ملہم کہلاتے ہیں, خیال یہ ہوا کہ توریت پڑھنی چاہیے. کہ توریت میں کیا ہے؟ اس کے اوراق لے کر آج میں حاضر ہوئے. فرمایا عمر, ہاتھ میں کیا ہے؟ عرض کیا کہ توریت ہے, میں نے اس لیے پڑھی ہے تاکہ میرے علم میں اضافہ ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم کو غصہ آیا, اتنا غصہ آیا کہ آپ امت پر تشریف فرما ہوئے اور سارے صحابہ جمع ہو گئے. انصار آپ کے غصے کو دیکھ کر تلواریں لے کر آ گئے کہ آج کس نے ستایا اللہ کے نبی کو, کیا بات پیش آئی؟ سارا غصہ عمر پر تھا کہ عمر نے توریت کیوں پڑھی ہے. میرے دوست عزیزو, توریت تو علم ہے اور اللہ کے نبی موسیٰ علیہ السلام پر نازل کیا گیا ہے. عمر جیسے عالم نے توریت پڑھی ہے. آپ نے فرمایا کہ عمر جو علم میں لے کر آیا ہوں, کیا تمہارے نجات کے لیے کافی نہیں کہ تمہیں توریت پڑھی؟ عمر رضی اللہ تعالیٰ عنہ کو خیال ہوا کہ واقعی مجھ سے غلطی ہو گئی. کے لیے کوئی راستہ نہیں ہے نجات کے سوائے میرے طریقے کے, اور اے عمر اگر تم نے میرا طریقہ چھوڑ کر موسیٰ علیہ السلام کے طریقے پر عمل کیا تم گمراہ ہو جاؤ گے. ساری شریعتیں اس طرح منسوخ ہو گئیں اس طرح ہر زمانے کا لباس انسان کا منسوخ ہوتا رہتا ہے, یہاں تک کہ اس کی قد و قامت اپنی حد کو پہنچ جاتی ہے تو موت اس کے لیے ایک لباس متعین ہو جاتا ہے. اسی طرح اس امت کے لیے علم الہی محمد صلی اللہ علیہ وسلم کا طریقہ متعین ہو گیا ہے. اس پر غور کرو سب مل کر کہ جو چیز علم تھی عمر نے حاصل کی اس میں اللہ نے اتنا غصہ آیا, جو چیز علم ہی نہیں ہے ہم اس کو سیکھتے ہیں اور اللہ کے انسان جاہل ہیں, ایسے لوگوں پر اللہ کے نبی کو قیامت میں کتنا غصہ آئے گا. اس لیے خوب سچی طرح سن لو کان کھول کر, علم صرف ہے جب سے اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. اس لیے میرے بزرگ دوست عزیزو میں نے عرض کیا کہ علم علماء کی خدمت میں حاضر ہو کر حاصل کرو, ورنہ اس زمانے کے آلات نے امت کو علماء سے مستغنی کر دیا ہے. اب تو علم آلات سے اور مشینوں سے علم حاصل کیا جا رہا ہے. ان مشینوں نے علماء کی صحبت سے علماء کے مجالس سے امت کو مستغنی کر دیا ہے. یہ بڑے نقصان کی بات ہے, یہ بڑے نقصان کی بات ہے. اس لیے میرے دوست عزیزو علماء کی مجلس کو اپنی سب سے پہلی ضرورت سمجھو, اور علماء کی زیارت کو عبادت یقین کرو. ہر قدم علماء سے پوچھو اور اپنے بچوں کو دینی مدارس میں داخل کرو, انہیں علم سکھلاؤ. میرے محترم دوست بزرگوں بولیں جی علم حاصل کو تو عمل رکھیں. آپ بولے جی علم دو رقم ہے, کھولو فضائل علم اور کھولو مسائل علم. فضائل علم دارا ادیش ہلو اللہ تعالیٰ اور وعدہ روپے یقین پیدا ہوئے جائیں, اور اللہ تعالیٰ اور وعدہ روپے یقین تازہ ہوئے جائیں. اور دنیا جو جنس آسے جا کچھ دیکھی یہ سب جنس یقین ہمارے دلے بھیتر تھی بیر ہوئے جائے. سی جن بولیں جی فضائل علم تعلیم ہو, آپ بولیں جی حدیث مدد آسے علم تو دو رقم, ایک ہلو علم جیتا مانشر زبان تھے جیبار روپے مکھر روپے تھے, اور ایک علم مانشر دلر بھیتر تھے. আবার যে জোবানের এলেম যেটা সেটা মানুষকে ধ্বংস করবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে. আবার যে দিলের ভিতরে যে এলেম সেটাই মানুষের জন্য উপকারী হবে, অর্থাৎ যে এলেমের যকিন দিলের ভিতরে পয়দা হয়, ফাজাইলের এলমের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াহীর যকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়. এলেম তো বলেই হল এটাকে কে যার দ্বারা খাসিয়ত এবং খৌফ আল্লাহ তাআলার ভয় পয়দা হয়. আজ মানুষ দুনিয়ার এলেমকে দুনিয়ার বিদ্যাকে এটাকেও এলেম বলে, দুনিয়ার বিভিন্ন পেশাগত বিদ্যা যেগুলি দ্বারা সে দুনিয়া কামাই করবে, দুনিয়া অর্জন করবে, উপার্জন করবে, এগুলিকেও মানুষ এলেম বলা শুরু করছে. তো বলে যে এগুলি এলেম নয়, এগুলি তো অজ্ঞতা অজ্ঞতা অজ্ঞতা, একেবারেই অজ্ঞতা, আগা মাথা একেবারে সম্পূর্ণ অজ্ঞতা, মাথা থেকে পা পর্যন্ত সবই অজ্ঞতা এগুলা. দুনিয়ার জিনিস দ্বারা কিছুই হয় না, আর এই সমস্ত বিদ্যার মধ্যে কি বলতেছে বলে যে এগুলি দিয়া হয়, তো এই অজ্ঞতা ছাড়া আর কি, সবকিছু তো আল্লাহ থেকে হয়। তো যে ওই এলেম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের তরিকার উপরে আমল করার জন্য আসছে সেটাই হল একমাত্র এলেম, যে এলেম রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে নাজিল হয়েছে রসুল্লাহ ইসলাম থেকে আসছে বলে যে সেটাই হলো একমাত্র এলেম. আর বাকি যত জিনিসকে মানুষ এলেম বলে ওগুলি এলেম নয়, ওগুলি অজ্ঞতা, ওটা জ্ঞান নয়, ওটা অজ্ঞতা. জ্ঞান তো একমাত্র যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে. এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলে যে এলেম শিখতে হবে. এলমের এক হলো ফজাইলের এলেম, অর্থাৎ আল্লাহ তাআলা তার হুকুমকে পুরা করার উপরে কি ওয়াদা করছেন, আর তার হুকুমকে নষ্ট করার উপরে আল্লাহ তাআলা কি ধমক দিয়েছেন বলে যে এই সমস্ত কি শাস্তির কথা বলছেন, এই সমস্ত এলেম এটা এক প্রকারের এলেম. এটার জন্য বলেন যে আল্লাহ রাস্তায় বের হয়ে তালিমের হালকা করতে হবে, ফজাইলের তালিম বলে যে ফজাইলের তালিম আল্লাহ রাস্তায় যখন বের হব তখন আমরা দুই বেলা অন্তত পক্ষে ফজাইলের তালিম করব, এক বেলাতে আমরা মুনতাখাব হাদিসে তালিম করি, ওটার মধ্যেও ফজাইলের কথা আছে, আবার যে এমনি ভাবে আরেক বেলা তালিমের মধ্যে ফজাইলে আমাল ফজাইলে সাদাকাতের তালিম করি, এবং এই তালিমের সঙ্গে সঙ্গে আমরা ছয় নম্বরে মুজাকারা করব এবং কোরআন শুদ্ধ করব, সহি করব, যাতে এই পরিমাণ কোরআন সহি শুদ্ধ করব এই আল্লাহ রাস্তায় বের হওয়ার জমানায় একজন লোক জমাতের একজন আমির উনি তার সাথীদের উপরে এই পরিমাণ মেহনত করবেন যে তার কোরআন এরকম এই পরিমাণ সহি হয়ে যায় যে সে এলাকায় ফিরে যায় যেন আপন মসজিদে ইমামতি করতে পারে। এই পরিমাণ কোরআন সহি করতে হবে। এই জন্য মেরে মহাতরাম দোস্ত আব্দুল্লাহ আসছে এরকম হয় যে আমরা আল্লাহ রাস্তায় ফিরি চলতি চলতে থাকি, চিল্লা পুরা হয়ে যায়, তিন চিল্লা পুরা হয়ে যায়, অথচ কোরআনই আমার সহি হয় না। এই জন্য বলে যে এক বেলার তালিমের মধ্যে তো এরকম যে ভাই আমরা ছয় নম্বরের মুজাকারা করি এবং এর সঙ্গে সঙ্গে ফজাইলের কিতাবও পড়ি, মুন্তাখাব হাদিস পড়ি আর কোরআনে পাকের সহি কোরআনে পাকের তজবিদও করি যাতে কোরআন প্রত্যেকের সহি হয়ে যায়। এমনি ভাবে বলে যে যখন এরকম ভাবে ইনফিরাদি সময় থাকে, ইজতেমাই আমল না থাকে, ওই রকম সময়ও একজন আরেকজনকে একটা দোয়া শিখিয়ে দিছে, দোয়ায় কুনুত শিখিয়ে দিছে, তাহিয়াত শিখিয়ে দিছে, যে কোনো দোয়া ইত্যাদি নামাজের মধ্যে প্রয়োজন এগুলি একজনে জানে আরেকজনকে শিখায়, বরং প্রত্যেক জানেওয়ালার ভিতরে এরকম আগ্রহ হওয়া চাই যে আমি একটা আয়াত জানি অথবা আমি একটা দোয়া জানি তা আমার অপর ভাইকে এই দোয়াটা শিখিয়ে দিই, আমার অপর ভাইকে এই আয়াতটা শিখিয়ে দিই, এরকম আগ্রহ প্রত্যেকের দিনের ভিতরে হওয়া চাই। কে যে একটা কোরআনের আয়াত জানে তার ভিতরে এরকম আগ্রহ হয় যে সে তার অপর ভাইকে শিখাইবার জন্য পাগল হয়ে যায় বলে আমার এক ভাইকে আমি আয়াতটা শিখিয়ে দিই, একটা দোয়া সে জানে তো বলে যে এই দোয়াটা তার অপর এক ভাইকে শিখাইবার জন্য তার ভিতরে এরকম আগ্রহ পয়দা হয়। তো এভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ জমাতে চলাকালীন ফজাইলের তালিম হবে। আর বলেন যে এরকম ভাবে যখন আমরা আমাদের মকামে থাকব, এলাকায় নিজের মহল্লায় থাকব, বলে সেখানেও আমরা দুই তালিম আমাদের জিম্মায়, এক তালিম হল মসজিদের মধ্যে আরেক তালিম আবার ঘরের মধ্যে। মসজিদের যে তাসরিব হবে বলে সেই তালিমের মধ্যে এরকম ভাবে এই কিতাবগুলোই আমরা পড়ি এবং এই কিতাবগুলো বাড়ি বাড়ি করে আমরা পড়ি। আর এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে প্রত্যেক দিন মসজিদের মধ্যে যে আড়াই ঘন্টা সময় দিব বলে ওই সময়ের মধ্যে এরকম তালিমের হালকা কায়েম করব কে যে তালিমের হালকার মধ্যে আমরা মেরে মহতরম দোস্ত বাহির থেকে লোকদেরকে গাষ্ট করে করে ওই তালিমের হালকায় জুড়ব। মসজিদের তালিমে নয়, যেটা আমাদের রোজানা মসজিদের তালিম সেটা নয়, বরং যে আড়াই ঘন্টা যে সময় আমরা মসজিদে দিব ওই সময় কিছু সময় যে আমরা তালিম করব বলে ওই তালিমের মধ্যে তালিমই গাষ্ট হওয়া চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা আগেও শুনছেন, বলেন যে উনি নিজের মকামের মধ্যে অর্থাৎ মসজিদ মদিনা মুনাওয়ারাতে মসজিদে তালিম হইতেছে, উনি বাজারে গাষ্ট করে লোকদেরকে মসজিদে পাঠাইতেছেন। এই জন্য বলে যে ভাই এই কিসা তো খুবই মশহুর এবং প্রসিদ্ধ কিসা। সেই জন্য এই কথা এই এই ঘটনার দ্বারা এটাই বোঝা যায় যে মকামে যখন আমরা এরকম ভাবে তালিমের হালকা কায়েম করব আমাদের মসজিদে আড়াই ঘন্টার মেহনতের মধ্যে, তো ওই সময় মসজিদে তালিম হবে, বাইরে গাছ করে লোকদেরকে আমরা ওই তালিমের মধ্যে জুড়ব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ একটু হলো জমাতে চলাকালীন তালিম, দুই বেলা তালিম হবে, এমনি ভাবে ঘরে যখন আমরা মহল্লায় থাকবো বলে সেখানেও আমরা দুইটা তালিম করব, একটা তালিম হলো মসজিদের তালিম, প্রত্যেকের জন্য মসজিদের তালিম, মসজিদে যে কোনো সময় সব সাথী জুটতে পারে, সবাই বসতে পারে, সবার জন্য সহজ এরকম একটা সময় তালিমের হালকা। এমনি ভাবে আরেকটা তালিমের হালকা আমার ঘরে হবে, আমার মা বোন আছে, মেয়েরা আছে, তো বলেন যে তাদেরকে দিন শেখানো, তাদের উপরে তাদেরকে দিনের উপরে আনা, এটা আমার উপরে জিম্মাদারি, কারণ আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলছেন তুমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। দোজখের আগুন থেকে বাঁচানোর কি অর্থ? মানে তাদেরকে দিন শিখাও, দিনের ইলম শিখাও। তো আমি ঘরের মধ্যে যখন ফজাইলের তালিম করব তো এরকম ভাবে তারা ইলম হাসিল করবে, এর দ্বারা তারা যে আল্লাহ তাআলার হুকুমের উপরে তাদের জিন্দগিকে উঠাবে। এই জন্য আমার ঘরের মধ্যে তালিম বলে এটাও আমারই দায়িত্বে, আমারই জিম্মায়, আমি আমার ঘরের মধ্যে এই ফজাইলের তালিম কায়েম করব। এবং এর মধ্যে ঘরের মধ্যে এরকম ভাবে নিজের ঘরবাড়ির কোরআনকে সহি করানো এটাও আমার জিম্মায়। বলে যে এরকম দেখা গেছে বহু বছর যাবৎ তবলিগের মেহনত করতেছে, অথচ তার ঘর বাড়ি ঘরের মহিলা বলে যে তার স্ত্রী কোরআন সহি হয়নি এখন পর্যন্ত। তুমি মহতরম দোস্তা বুঝব, সারা দুনিয়ার মানুষকে দিনের উপরে আনবার জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি, আর নিজের ঘরেরই খবর নাই, আর নিজের ঘরে নিজের মস্তুরাতকেও আমি কোরআন শিক্ষা কোরআন সহি করাই নাই, এটা কেমন কথা হলো? এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, প্রত্যেকের জিম্মায় নিজের ঘরওয়ালা এবং তাদের কোরআনকে সহি করানো, এটা তার জিম্মায় যে তাদের কোরআনও সহি হয়ে যায়, এটার জন্য তাদেরকে তৈরি করা। ঘরের মধ্যে ফজাইল তালিম, মেরে মহতরম দোস্ত বলেন যেরকম ভাবে তিনও কিতাব থেকে তালিম হয়, ছয় নম্বরের মুজাকারা ঘরের মধ্যে হয়, রোজানা মশওয়ারা হয়, মশওয়ারার মধ্যে এই কথা আমরা তয় করি, এই কথা আমরা ফয়সলা করি যে আগামীকাল তালিমের মধ্যে কে কিতাব পড়বে, ঘরের মধ্যে মশওয়ারা করব যে এই মশওয়ারার মধ্যে বিষয় যেটা হবে সেটা হলো আগামীকাল তালিমের মধ্যে কিতাব কে পড়বে, ছয় নম্বর কে বলবে, প্রত্যেকেই যাতে ছয় নম্বর বলে। আর এই ছয় নম্বর এই জন্য মুখস্থ করা যে যাতে প্রত্যেকেই ঘরের প্রত্যেক ব্যক্তি দায়ী হতে পারে এবং তার ভিতরে এই ছয় সিফাত ছয় গুণ তার নিজের ভিতরে পয়দা হয়, এই জন্য সে অপরকে দাওয়াত দিবে। এই দাওয়াতের উদ্দেশ্য হলো নিজের ভিতরে এই গুণকে পয়দা করা, অন্যের ইসলাহ করা, অন্যের সংশোধন করা, এই দাওয়াতের উদ্দেশ্য নয়। এই দাওয়াতের উদ্দেশ্য হলো আমার নিজেকে সংশোধন করা, নিজের ভিতরে গুণাবলীকে পয়দা করা। তো যখন আমি নিজের ভিতরে গুণাবলী পয়দা করার জন্য নিজেকে সংশোধন করার জন্য আমি অন্যকে দাওয়াত দিব, তো অন্যের ভিতরেও গুণ পয়দা হবে এবং আমার মধ্যেও গুণ পয়দা হবে। কিন্তু উদ্দেশ্য আমার নিয়ত হইল যে আমার ভিতরে এই ছয় সিফাত এবং ছয় গুণ পয়দা হয়ে যায়। এই জন্য ঘরের প্রত্যেক ব্যক্তিকে, বাচ্চাকে ঘরের মধ্যে তাদেরকে এরকম ভাবে তাদেরকে ছয় নম্বর শেখাবো এবং ছয় নম্বরের মুজাকারা তাদের দ্বারা করাবো, রোজানা মশওয়ারার মধ্যে আমরা এই কথা ঠিক করব যে ভাই কে ছয় নম্বরের মুজাকারা আগামীকাল করবে, কে এরকম ভাবে কিতাব পড়বে। এমনি ভাবে এই মশওয়ারার মধ্যে আমরা এটাও ঠিক করব যে আমাদের ঘরের মধ্যে মশওয়ারাতরা তারা কখন তার মাহরাম পুরুষের সঙ্গে আল্লাহর রাস্তায় যাবেন, কে কখন যাবেন, কে তিন দিনের জন্য যাবে, কে পনেরো দিনের জন্য যাবে, বলে যে এরকম ভাবে তসবিহ আমরা এই মশওয়ারার মধ্যেই করব। তো রোজানা ঘরের মধ্যে মশওয়ারা করব, রোজানা ঘরের মধ্যে তালিম হবে, কিতাবের তালিম হবে, ছয় নম্বরের মুজাকারা হবে। এমনি ভাবে বাচ্চা আমাদের ঘরের প্রত্যেকের, যে আমাদের ঘরের মধ্যে পুরুষদের মহিলাদের সকলের কোরআন সহি হয়ে যায়, এদের জন্য আমরা মেহনত করব। আমার ঘরওয়ালার কোরআন সহি কিনা, ঘরবাড়ির কোরআন সহি কিনা এটাও আমি দেখবো এবং তার কোরআনকেও সহি করার জন্য আমারই দায়িত্ব, আমারই জিম্মায়। ইলম হাসিল করা একজন পুরুষের জন্য ফরজ, একজন মহিলার জন্য ফরজ, মহিলা পুরুষ সকলের জন্যই এই ইলম হাসিল করা প্রত্যেকের জন্যই ফরজ। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো, এই ইলমকে হাসিল করতে হবে, ফজাইলের হালকার মধ্যে এই ইলমকে হাসিল করতে হবে। আরেক হলো মেরে মহতরম দোস্তা বুঝবো মাসাইলের ইলম, তো মাসাইলের ইলম যেটা এটা ওলামাদের খেদমতে হাজির হইয়া তাদের কাছ থেকে যে আমলের মাসলা মাসাইল তরিকা এগুলি ওলামাদের খেদমতে হাজির হব। ওলামাদের মর্তবাকে আল্লাহ তাআলা অনেক উঁচা রাখছেন, কেয়ামতের দিন উঁচা কিলার উপরে ওলামাদেরকে বসাবেন আল্লাহ তাআলা। ওলামাদের মজলিসে বসা মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, ওলামাদের মজলিসে বসবো। এমনি ভাবে ওলামাদের জিয়ারত করা, বলে যে এটা তো হলো মানে ইলিয়াস রহমতুল্লাহ বুঝলো, ওলামাদের জিয়ারত করা ইবাদত মনে করো। তো এই জন্য ওলামাদের মজলিসে দ্বারা আমি ইলম হাসিল করব, ওলামাদের খেদমতে হাজির হব আর ওলামাদেরকে সম্মান করব, কদর করব। যে উনি বলেন যে ভাই আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আপনাদের এখানে, যে আপনাদের মতন এই দেশে বহু দেশ এরকম আছে যেখানে যে একশো দুইশো মাইল পর্যন্ত, হাজার মাইল পর্যন্ত একজন আলেম পাওয়া যায় না যার কাছে মাসলা জিজ্ঞেস করবে। আর আল্লাহ তাআলা আপনাদের এই দেশকে তো এরকম বানাইছে যে আহলে ইলমদের বাগান, এখানে জায়গায় জায়গায় বাগান, যেখানে দেবেন দুই কদম হাঁটলি আলেম পাওয়া যায়, আলেমদের মজলিসে যাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দিনী মাদ্রাসা এই দেশের মধ্যে যে এক একটা ইলমের বাগান আল্লাহ তাআলা এই দেশের মধ্যে লাগিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলা কত বড় নেয়ামত আপনাদের জন্য। অথচ অন্যান্য দেশে এরকম দেশ আছে যেখানে একজন আলেম খুঁজতে হইলে, একজন আলেমের কাছে মশলা জিজ্ঞেস করতে হইলে হাজার মাইলের সফর করতে হয়, আর এখানে তো আল্লাহ তাআলা কিরকম ভাবে আহলে ইলম ওলামায়ে কেরাম দিয়ে রাখছেন আপনাদেরকে, এটা বহুত বড় আল্লাহ তাআলার নেয়ামত। এই নেয়ামতের আমাদের কদর করা চাই, ওলামাদের খেদমতে হাজির হওয়া চাই এবং তাদের কাছ থেকে ইলম হাসিল করা চাই, মাসলা মাসায়েল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা চাই। উনি বলেন যে ভাই আজকাল মানুষ দিনী মাদ্রাসা গুলা বলে যে এটা তো হলো দিনের এবং ইসলামের এক একটা দুর্গ, বলে ওইখানে দিনের ইলম হাসিল হয়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এই সমস্ত ওলামায়ে কেরামের খেদমতে হাজির হওয়া, আজ বলেন যে যান্ত্রিক বিভিন্ন জিনিসের মাধ্যমে ইলম প্রচার করা হইতেছে আর আমরা মনে মনে খুব খুশি হইতেছি, বলে যে আমি তো ঘরে বসে বসেই বুখারী শরীফ পড়ে ফেলতে পারি, আমি ঘরে বসে বসে ইলম হাসিল করে ফেলতে পারি মেশিনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ চিন্তা করার বিষয় যে এই ইলমে এই যন্ত্রের মাধ্যমে ইলম হাসিল করার দ্বারা কত জিনিস থেকে আমি বঞ্চিত হয়ে যেতেছি, ওলামাদের খেদমতে হাজির হওয়া থেকে বঞ্চিত হইতেছি, তাদের বরকত থেকে বঞ্চিত হইতেছি এবং তাদের মজলিসে যাওয়া থেকে বঞ্চিত হইতেছি, আর তাদেরকে দেখলে যে ইবাদতের সওয়াব হইতো এটা থেকেও বঞ্চিত হইতেছি। তো এই সমস্ত জিনিস দিয়ে কি করে আমি ওই ইলমের বরকত হাসিল করব, ওই ইলমের নূর হাসিল করব, যন্ত্রের মধ্যে কি আছে? কিছুই নাই। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই যন্ত্রের মাধ্যমে ইলম হাসিল করা, এটার উপরে আমরা সন্তুষ্ট না হয়ে যাই, এটাকে মনে না করি যে এটাই যথেষ্ট, এখন আর আলেম ওলামাদের খেদমতে যাইতে হবে না। না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আলেম ওলামাদের খেদমতে যাওয়া বলে এইটার বিকল্প কিছুই নাই, ওনাদের খেদমতে যাইতেই হবে এবং ওনাদের কাছ থেকেই সহিহ ইলম হাসিল হবে, ওনাদের খেদমতে হাজির হওয়ার দ্বারাই আমি ইলম হাসিল করতে পারবো, এলমের নূর হাসিল করতে পারবো, এলমের বরকত হাসিল করতে পারবো। এই জন্য বলে যে ওলামাদের খেদমতে হাজির হওয়াকে ইবাদত মনে করি। হজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন ওলামাদের খেদমতে হাজির হওয়া, ওলামাদের জিয়ারত করাকে ইবাদত মনে করো, ইবাদত মনে করো। এই সমস্ত ওলামায়ে কেরাম তাদের মর্তবা অনেক উঁচা রাখছেন আল্লাহ তাআলা, বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের মর্তবাকে জাহির করবেন, বলে তাদেরকে অনেক উঁচা টিলার উপরে তাদেরকে বসাবেন, যে কেয়ামতের ময়দানে সবার উপরে তাদের স্থান হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ মাসায়েল ইলম তো এই সমস্ত ওলামায়ে কেরামের কাছ থেকে হাসিল করা। উনি বলেন যে ভাই মানুষ আজ যে কোনো দুনিয়ার বিদ্যা শিখে ওইটাকে মানুষ ইলম বলা শুরু করছে, বলে এইগুলি তো কোনোটাই ইলম নয়, বলে যে ইলম তো হলো ওইটাই একমাত্র যেটা আল্লাহ পাকের তরফ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার ইলম আসছে, বলে ওইটাই হলো একমাত্র ইলম, আর বাকি যত ইলম দুনিয়াতে আছে এই সমস্ত ইলম বলে যে মানুষ এটাকে ইলম নাম রাখছে, আসলে এটা এগুলি কোন ইলম নয়, এগুলি তো জেহালতই জেহালত, অজ্ঞতাই অজ্ঞতা, মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় ওই ইলমের দ্বারা, আল্লাহকে ভুলে যায়। আমের মহাম দোস্ত বুজুর্গ ওই ইলমের দ্বারা দুনিয়ার শখ আগ্রহ তার ভিতরে পয়দা হয়, অথচ ওই ইলম যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে সেটা তো আল্লাহ পাকের কাছে যে জিনিস আছে সেটার আগ্রহ পয়দা হয়ে যায় মানুষের দিলের মধ্যে। তো আল্লাহ তাআলা ওই ইলম আমাদেরকে দিয়েছেন, এই জন্য ওই ইলমকে হাসিল করা ওইটাই হলো আসল ইলম। আবার যে দুনিয়া যত বিদ্যা মানুষ শিখে এগুলি তো হলো দুনিয়া থেকে কামাইবার জন্য অনিশ্চিত জিনিস, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে ইলম নাযিল করেছেন সে ইলম তো নিশ্চিত ইলম, এই ইলম দ্বারা হবেই হবে, এদের মধ্যে কোনো মেরে মহতরম দোস্ত সন্দেহের অবকাশ নাই। এখানে এই ইলমের মধ্যে যা আল্লাহ তাআলা বলছেন তা অবশ্যই হবে। আর বলে মেরে দুনিয়াতে যত বিদ্যা মানুষ শেখে সেখানে হইলে হইতেও পারে না হলেও না হইতে পারে, ওইটা তো সন্দেহযুক্ত জিনিস, ওটা কোনো নিশ্চিত জিনিস নয়। এই জন্য বলে যে এই সমস্ত ওগুলিকে কোনো ইলম বলা আর উপযুক্তই নয়, বরং ইলম বলার উপযুক্ততা একটা একমাত্র ওইটাই যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসে এবং সমগ্র মানব জাতির জন্য ইলম আসছে। যখন ওই ইলমের উপরে আসবে তো ওই এলমে যারা কামিয়াবি হাসিল করবে নিশ্চিত সফলতা অর্জন করবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই জন্য বলে যে আল্লাহ রাস্তায় বের হয়ে এবং ঘরে বাড়িতে থাকার জমানায় এই এলম হাসিল করার আমরা এদের জন্য এক মেহনত করি। তো বলে যে মানুষ যেরকম ভাবে অন্যান্য বিদ্যাকে এলেম মনে করে, তো বলেন যে দেখেন ওই সমস্ত বিদ্যাকে এলেম মনে করা কত বড় জঘন্য জিনিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে উনি তাওরাত পড়লেন, আর তাওরাতের অনেক সুন্দর সুন্দর কথা ওনার কাছে খুব ভালো লাগলো। তো তাওরাতের পাতা নিয়া, তাওরাত শরীফের পাতা নিয়া তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। হুজুর বললেন, ওমর এটা কি হাতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিসসালামের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছিল তাওরাত, সেই তাওরাতের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গোসা হলেন, এত নারাজ হলেন, বলেন যে তিনি মিম্বরে আরোহণ করলেন, আর বলে যে আনসাররা সব জমা হয়ে গেল, মদিনার সাহাবারা সব জমা হয়ে গেলেন, আনসাররা সবাই অস্ত্র নিয়ে হাজির হয়ে গেলেন। বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে রাগান্বিত করছে, কে হুজুরকে কষ্ট দিছে? তো কাজে সবাই অস্ত্র নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য আয়েশা হাজির হয়ে গেলেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গোস্বা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে। দাঁড়াইয়া খুতবা দিলেন, বলেন যে তোমরা যদি যে মূসা আলাইহিস সালাম যদি এখন এসে যায়, তো আমার এই আমার যে দিন, আমার যে শরীয়ত, আমার যে কিতাব, আমি যে কিতাব আল্লাহর কাছ থেকে আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে, বলে এটা ছাড়া মূসা আলাইহিস সালামের জন্য নাজাতের আর কোনো পথ নাই। আর যদি তোমরা আমার এই কিতাবকে ছেড়া, আমি যে শরীয়ত নিয়ে আসছি, দিন নিয়ে আসছি, এটাকে ছেড়া যদি তোমরা মূসা আলাইহিস সালাম অথবা অন্য কোনো ইলমকে হাসিল করো, তো তোমরা কোনোদিন নাজাত পাবে না। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন সাহাবি বলে যে তাওরাত একটা আসমানি কিতাব, এ কোন দুনিয়ার মানুষের মস্তিষ্ক প্রসূত ইলম নয়, বলে যেহেতু আসমান থেকে আসছিল। তারপরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পরে অন্য ইলম, অন্য নবীদের ইলম হাসিল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জঘন্য মনে করতেছেন, আর এরকম ভাবে নারাজ হইতেছেন, অসন্তুষ্ট হইতেছেন। তো মেরে মহতরম দোস্ত, আজ এই দুনিয়ার এলমকে শিক্ষা করা, আর দুনিয়ার যত বিদ্যা আছে এগুলিকে শিক্ষা করা, আর এইটাকে এলম এলম বলা, ওটার মধ্যে মশগুল হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত নারাজির জিনিস হয়ে যাবে। ইয়ে মেহনত ইলম ওয়া যিকির কে সাথ হে, তাকে ইসকে জরিয়ে উম্মত জাহালত সে গাফলত সে নিকলে اور ہمارے دلوں سے بھی غفلت نکلے۔ اسے میرے دوستو عزیزو، اللہ کا ذکر، اللہ کا دھیان جمع جمع کر کرو، دین پر چلنے کی روشنی اللہ کے ذکر سے حاصل ہوگی۔ ایک ربی تیسرے کلمے کی سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ اللہ اکبر ولا حول ولا قوت الا باللہ العلی العظیم، اسی کے ساتھ درود شریف استغفار، استغفار کی خوب کثرت رکھو۔ درود شریف پڑھیں گے اللہ کی طرف سے ایک مرتبہ درود پڑھنے پر 10 رحمتیں نازل ہوں گی، اور استغفار کے استغفار تو ہر غم سے ہر ہم سے نکلنے کا واحد راستہ ہے۔ استغفار کی بہت کثرت کرو، جس کے صحیفے میں ذرا سا بھی استغفار پایا گیا وہ قیامت میں نجات پا جائے گا۔ اس لیے میرے دوست عزیزو، استغفار امت کے لیے نجات ہے، اس لیے ہم اللہ کے ذکر کا خوب اہتمام کریں۔ افضل ذکر قرآن کی تلاوت ہے، کہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے۔ یہ فرمایا ہوا کرم صلی اللہ علیہ وسلم نے، جس کو قرآن کی تلاوت کی وجہ سے ذکر دعا کا وقت نہ ملے، اللہ اس کو اس سے بہتر عطا فرما دیتے ہیں۔ اس لیے قرآن کی تلاوت کو لازم پکڑ لو۔ خلفائے راشدین کی ہدایت ملتا ہے، اپنی جماعتوں کو فرما دیتے، اللہ کی مدد اتنی ہوگی جتنا رات کا قیام اور قرآن کی تلاوت کثرت سے کرو گے۔ اس لیے ہم قرآن کی تلاوت کو لازم پکڑیں، یہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے۔ سیکھے ہوئے ہیں تو روزانہ ایک سپارہ کم سے کم دیکھ کر پڑھا کریں، سیکھے ہوئے نہیں ہیں تو سیکھنے کی کوشش کریں۔ بلکہ حدیث میں آتا ہے، جو قرآن سیکھتا ہوا مرے گا وہ قیامت میں سیکھے ہوئے کے ساتھ اٹھایا جائے گا۔ اس لیے قرآن کی تلاوت کو لازم پکڑ لو۔ قرآن کی تلاوت میں دل نہ لگنا دلوں کی گندگی کی علامت ہے۔ حضرت عثمان فرماتے رضی اللہ عنہ کہ جس کے اگر تمہارے دل پاک ہوتے تو قرآن کی تلاوت سے پیٹ نہ بھرتا۔ اس لیے میرے دوست عزیزو، قرآن کی تلاوت کو لازم پکڑ لو، کہ علم میں سب سے ذکر میں سب سے اونچا ذکر قرآن کی تلاوت ہے کہ ابا جدا سکھرا ہوا کلام ہے وہاں ریاست فرماتے تھے. میں نے سارے بزرگوں کو اولاد وظائف کر کے دیکھے, سب سے زیادہ تیز رفتاری سے ابا کا قرب حاصل ہوا ہے وہ صبح صادق سے پہلے قرآن دیکھ کر پڑھنے میں, اور دیکھ کر پڑھنا بغیر دیکھے پڑھنے سے افضل ہے. اور میری ایک ضروری بات آپ سب سے یہ ہے کہ جتنی تلاوت روزانہ کیا کرو اس کا ترجمہ ضرور دیکھا کرو. شیخ الہند کا ترجمہ سب سے زیادہ سہل اور آسان ہے. علماء سے پوچھ کر اپنے لیے ایک آسان ترجمہ متعین کر لو. قرآن کی تلاوت کیا کرو اس کا ترجمہ ضرور دیکھا کرو. حضرت علی رضی اللہ عنہ فرمایا کرتے تھے قرآن کو بغیر سمجھے پڑھنے میں خیر نہیں ہے, قرآن کو بغیر سمجھے پڑھنے میں خیر نہیں ہے. اجر تو وشک ملے گا ایک حرف پر, لیکن اللہ کے کلام کا دل میں تاثر جب پیدا ہوگا جب قرآن کو سمجھ کر پڑھنے کی کوشش کریں. اللہ تعالی ہر بندے سے خود مخاطب ہیں. اللہ فرما رہے ہیں یا ایھا الذین آمنوا یا ایھا الذین آمنوا. ایمان والوں کا حال یہ ہے, انگریزی سمجھ کر پڑھتے ہیں, ڈاکٹری سمجھ کر پڑھتے ہیں, جو کچھ اللہ سے متعلق نہیں ہے اس کو تو خوب سمجھ کر پڑھتے ہیں, اور جو کچھ ابا کے ذات سے نکلا ہوا کلام ہے اور ابا اس کلام کے ذریعے اپنے بندے سے مخاطب ہیں اس کو سمجھ کر پڑھنے کا مسلمانوں میں بالکل شوق نہیں ہے. اس لیے میرے دوست عزیز علی کا قول یاد رکھو, فرماتے تھے قرآن کو بغیر سمجھے پڑھنے میں خیر نہیں ہے, اس لیے قرآن کو سمجھ کر پڑھنا چاہیے. قرآن کو لازم پکڑ لو, لازم پکڑ لو. یہ اللہ کی وہ رسی ہے جس کے ذریعے اللہ تک پہنچا, اللہ کے پہنچنے کا راستہ ہی یہی ہے. ساری دنیا کی جہالت اور فروغ بڑھائے ہیں لیکن قرآن پڑھنے کا شوق نہیں ہے, اس لیے قرآن کو لازم پکڑ لو. اللہ کے راستے میں نکل کر خود اس کی مشق کرو. ایک آیت آتی ہے دوسرے کو سکھلاؤ, نہیں آتی دوسرے سے سیکھو. ہمیں اس کا خوب اللہ کے راستے میں نکل کر اہتمام کرنا ہے. تو میرے محترم دوست بزرگوں, فرض جے رقم علم سیکھو ایمنی بھاوے علمے سنگے سنگے ذکر کرو, ذکر ذرا دل غفلت دور ہو جائے اور دل میں مجھے نور پیدا ہو تو یہ ذکر اہتمام کرو. تو مال جے کلمہ سنوں سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ اللہ اکبر ایمنی بھاوے درود شریف ایمنی بھاوے استغفر اللہ استغفار کرا روزانہ سکال سندھا فرض ذکر اہتمام کرو. درود شریفر فضیلت এরকম আসছে যে একবার درود শরীফ পড়ে তো বলে যে তার উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রহমত নাযিল করেন. এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুঝব ইস্তেগফার করা গুনাহ মাফি চাওয়া আল্লাহ তাআলার কাছে বলে কিয়ামতের দিন যে ব্যক্তি তার আমল নামার মধ্যে সামান্য ইস্তেগফারও পাবে সে নাজাত পেয়ে যাবে. তো এই উম্মতের নাজাতের জন্য ইস্তেগফার জরুরি. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব ইস্তেগফারের জিকির আমরা করি, এই জিকিরের দ্বারা আমাদের দিল আলোকিত হবে এবং দিল এরকম ভাবে দিলের গফলত আমাদের দূর হয়ে যাবে. এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম, বলে যে কোরআনে পাকের তেলাওয়াত করি, বলে যে সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করা. কোরআনের তেলাওয়াত করে সবচেয়ে উত্তম জিকির. এই জন্য কোরআনের তেলাওয়াতে ইহতিমাম করি. যারা পড়তেছি যারা পড়তে জানি তারা রোজানা কমসে কম এক পারা করে কোরআন শরীফ পড়ার ইহতিমাম করি. আর যে পড়তে জানি না তো সে কোরআন পড়তে কোরআন শিখতে শুরু করে দিই. বলে যে কোরআন শিখতে শিখতে যদি এরকম ভাবে মত এসে যায় কোরআন পুরা শেখা না হয় তো কেয়ামতের দিন কোরআন পড়নে বালাদের সঙ্গে হাসর করা হবে. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব কোরআনে পাক পড়ার এবং কোরআনে পাক তেলাওয়াত করা, বলে যে এটার এহতেমাম করি. আবার যে সাথে সাথে বলে যে কোরআনে পাক এরকম ভাবে যদি আমি একটা জানি তা আমি আরেক ভাইকে ওই আয়াতটা শিখিয়ে দিই. কোরআনে পাকের একজন আরেকজনকে শিখা শেখানোর মধ্যে শেখানো হওয়া চাই. আর সঙ্গে সঙ্গে বলে যে কোরআন বলে যে কোরআনের যে তেলাওয়াত করি তো বলে যে ওটার তর্জমাও আমরা বলে যে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী যে তর্জমা আছে অথবা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নিয়ে কোরআনকে বুঝে পড়ার জন্য চেষ্টা করি, যে ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআনকে বুঝি. আর এরকম ভাবে মেরে মহতরম দোস্ত দাঁড়িয়ে রাজিয়াল্লাহু তাআলা বলেন যে ওই কোরআন পড়ার মধ্যে কোনো ভালাই নাই, অর্থাৎ ওই কোরআন পড়ার দ্বারা তার দিনের ভিতরে ওরকম আসর পয়দা হবে না যেটা সে না বুঝে পড়বে, যদিও আজও স্বভাব পাওয়া যাবে. কিন্তু মেরে মহতরম দোস্ত বুঝব কোরআন যখন বুঝে পড়বে তো সেটার মধ্যে যে তার দিল মুতাসির হবে. আজ উম্মতের মধ্যে কোরআন বুঝার কোনো আগ্রহই নাই, কোরআন বুঝার কোনো আগ্রহ নাই. ইংরেজি মানুষ বুঝে পড়বে, অন্যান্য যত কিছু আছে সব মানুষ বুঝে বুঝে পড়ে, কিন্তু মেরে মহতরম দোস্ত কোরআনকে বুঝার আগ্রহ মানুষের দিলের ভিতরে নাই. এই জন্য রোজানা কোরআন শরীফের তেলাওয়াত আমরা করি, এবং কোরআনকে বুঝে পড়ার জন্য চেষ্টা করে। মসনুন দোয়ায়ে খুব ইয়াদ করো, মসনুন দোয়ায়ে খুব ইয়াদ করো। এই জমানে মে লোগো মে মসনুন দোয়াও কা শৌক নাই হ্যায়, তেরি মেরি দোয়াও কে মজামিন তো আচ্ছে লাগতে হ্যায়, হালাঙ্কি মসনুন দোয়াও নে কবুলিয়ত কে রাস্তে দেখে হুয়ে হ্যায়। হর মৌকে কি মসনুন দোয়াও ইয়াদ করো, আল্লাহ কে রাস্তে মে নিকল কর ইসকা খাস এহতমাম করো, আপনে সাথ ও কিতাবে জরুর রাখো জিসমে মসনুন দোয়াও উলামা নে জমা কি হ্যায়। হর মৌকে কি দোয়া ইয়াদ করো, ওর ইয়ে ভি ইয়াকিন রাখো কিস দোয়া পর সাহাবা কে সাথ কিয়া হুয়া হ্যায়, কিস দোয়া পর হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ কিয়া নুসরত হুই হ্যায়। দোয়াওয়ো কো উনকে ওয়াকিয়াত কে সাথ পড়না জরুরি হ্যায়, বরনা দোয়াও পর সে ইয়াকিন হট জায়েগা, ওর ইয়াকিন হটা হুয়া ইসিলিয়ে হ্যায় কে সবনে দোয়ায়ে তো জমা কর দি হ্যায়, লেকিন উন দোয়াও পর কিয়া ওয়াকিয়াত পেশ আয়ে হ্যায়, ওর উন দোয়া পর আল্লাহ কি জিন্দেগি কি মদদে হুই হ্যায় উনকো বয়ান নাহি কিয়া হ্যায়। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো ইসকা খাস খেয়াল রাখো, কিস দোয়া পর কিস সাহাবি কে সাথ কিয়া জাহির কে খিলাফ হুয়া হ্যায়, কিস দোয়া পর কিস নবী কে সাথ কিয়া জাহির কে খিলাফ হুয়া হ্যায়। ইন ওয়াকিয়াত কো সামনে রাখকর দোয়া মাঙ্গোগে তো দোয়া পর ইয়াকিন হোগা, ওর হমে মসনুন দোয়াও কা খুব এহতমাম করনা চাহিয়ে, হর মৌকে কি দোয়া ইয়াদ করো, হর সময় দে মসনুন দোয়াও নে কবুলিয়ত কা রাস্তে দেখে হুয়ে হ্যায়। ইসলিয়ে আল্লাহ কা রাস্তে মে নিকল কর হমে ইসকা খাস এহতমাম করনা হ্যায় কি মসনুন দোয়াও খুব ইয়াদ করো, আল্লাহ কা রাস্তে মে নিকল কর হমে খিদমত কে জরিয়ে আপনে আন্দর তওয়াজ্জু পেদা করনি হ্যায়। মেরে দোস্তো আজিজো, তমাম হুকুক কি পামালিয়াঁ কিবর কি ওজহ সে হ্যায়, আগর আমাদের তওয়াজ্জু পেদা হোগি তো হম হর এক হক আদা করেঙ্গে, কিউকি আল্লাহ কে রাস্তে মে নিকল কর হমে খিদমত কে জরিয়ে আপনে তওয়াজ্জু পেদা করনি হ্যায়, ইয়ে খিদমত আপনি তরবিয়ত কে লিয়ে হ্যায়, খিদমত আপনি তরবিয়ত কে লিয়ে হ্যায়, খিদমত লেনে সে বড়াই পেদা হোতি হ্যায়, খিদমত করনে সে তওয়াজ্জু পেদা হোতি হ্যায়। সাহাবা ইকরাম আল্লাহ কে রাস্তে মে নিকলতে এক জগহ খিদমত কিয়া করতে থে, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জো সবসে বড়ে হ্যায় আপ সাহাবা কে সাথ আল্লাহ কে রাস্তে মে থে, কাম সাহাবা ইকরাম পর তকসিম হো গয়ে, কোন বকরি কাটেগা, কোন গোশত বনায়েগা, কোন খানা পকায়েগা, আপনে ফরমায়া লকড়ি মে চুনকর লাওগে খানা পকানে কে লিয়ে, আপ সবসে বড়ে হ্যায় লেকিন সবসে ছোটা কাম ওর সবসে মুশকিল কাম আপনে আপনে জিম্মে লিয়া কে জঙ্গল সে মে চুনে লকড়ি চুনকর লাওগা। মেরে দোস্তো আজিজো, জব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতনে উঁচে হোকর এ কাম কর সকতে হ্যায়, হামারি কিয়া হাসিয়াত হ্যায়। আল্লাহ কে রাস্তে মে নিকল কর জিতনে ভি আমালে দাওয়াত হ্যায় সবকে সব আমালে নবুয়াত হ্যায়, সব আমার নবুয়ত হ্যায়, মিম্বর সে লেকর বিন্দু খলাস হোনে তক সারে আমার আমার নবুয়ত হ্যায়, হর খিদমত মে আপনে আপকো খুদ পেশ করো, মসজিদ মে সাফ করুঙ্গা, বিন্দু খলা মে ধোউঙ্গা, নস্তখান মে উঠাউঙ্গা, প্লেটে মে ধোউঙ্গা, আপনে জিম্মে ও কাম দো জো কাম আপনি হাইসিয়ত সে নিচে হ্যায়, ইসসে হামারে অন্দর সে তকাব্বুর নিকলেগা ওর তওয়াজ্জু পেদা হোগি। ইয়ে ফরমায়া হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে, আল্লাহ কা তাআল্লুক বান্দে সে ওর বান্দে কা তাআল্লুক আল্লাহ সে উস ওয়াক্ত তক বাকি রেহতা হ্যায় জব তক ইয়ে দুসরো সে খিদমত নাহি লেতা। ইসলিয়ে মেরে দোস্ত আজিজো, খিদমত লেনে সে বড়াই পেদা হোতি হ্যায়, ওর খিদমত খিদমত লেনে সে বড়াই পেদা হোতি হ্যায়, খিদমত করনে সে তওয়াজ্জু পেদা হোতি হ্যায়, হমে আল্লাহ কে রাস্তে মে নিকল কর খিদমত কে জরিয়ে আপনে তওয়াজ্জু পেদা করনি হ্যায়। আপনে জিম্মে জিসকা হক হ্যায় উসকো আদা কর দো, আপনে জিম্মে জিসকা হক হ্যায় উসকো আদা কর দো, ওর দূসরে কে জিম্মে জো হামারা হক হ্যায় উসকো মাফ কর দে, ইসকি মশক হমে করনি পড়েগি। দেখো ইকরাম কিসে কহতে হ্যায়, انزل الناس منازلهم هر شخص کو مقام پر رکھنا یہی اکرام کا خلاصہ ہے۔ اس نے میرے دوست عزیزو مولیا صاحب فرماتے تھے ہر مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو، وہ مسلمان کیسا بھی ہے لیکن ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے، ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے۔ یہ فرمایا تو اکرم صلی اللہ علیہ وسلم نے بیت اللہ کو مخاطب کر کے فرمایا، بیت اللہ سے کہا تیری عظمت بہت اعلیٰ اور تیری خوشبو بہت عمدہ، لیکن اے تیرا احترام واجب ہے لیکن پھر بھی ایک مسلمان کا مقام تجھ سے اونچا ہے۔ اسے میرے دوست عزیزو، ہر ایک کا مقام پہچان کر اس کے ساتھ اس کے مقام کے اعتبار سے معاملہ کرنا، یہی اسی کو اکرام کہتے ہیں، اسی کو اکرام کہتے ہیں۔ یہ حدیث میں آتا ہے انزل الناس منازلهم، ہر شخص کے ساتھ وہ معاملہ کرو جس کا وہ اہل ہے۔ علماء کا کیا مقام ہے، پرانوں کا کیا مقام ہے، ہر ایک کے مقام کی رعایت کرنا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اللہ کے راستے میں صحابہ اکرام کو اس طرح نکلنے کا حکم فرمایا کہ اپنی قوم کے علاوہ کے ساتھ نکلا کرو، اجنبی لوگ کے ساتھ نکلیں گے تو مجاہدے کا اکرام پڑے گا، اکرام کا مجاہدہ پڑے گا، اجنبی آدمی کا اکرام کرنا ہی مجاہدہ ہے۔ اس لیے آپ نے فرمایا اے اقسم یا اقسم اقدم آغیر قومی، اللہ کے راستے میں اپنی قوم کے علاوہ کے ساتھ نکلو۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے امت بنائی ہے، قوم نہیں بنائی ہے، آپ نے امت بنائی ہے، فرقہ نہیں بنایا ہے۔ اجنبی لوگوں کی خدمت کرنے سے امت بنے گی, اپنوں کی خدمت کرنے سے شخصی تعلق پیدا ہوگا. میرے دوست عزیزو, ہمیں کام امتی بن کر کرنا ہے. امتی بن کر کرنے کا مطلب یہ ہے ہر ایک کو سلام کرو, ہر ایک کا اکرام کرو. یہ نہیں کہ اس میں جانتا ہوں اس لیے سلام کر رہا ہوں. حدیث میں آتا ہے جان پہچان کی وجہ سے کسی کو سلام کرنا قیامت کی نشانیوں میں سے ہے. جان پہچان کی وجہ سے سلام کرنا قیامت کی نشانیوں میں سے ہے. ہم ہر ایک کو سلام کریں. ہر ایک سلام میں پہل کرنے والا افضل ہے, جواب دینے والا مفضول ہے. ہر ایک پہل کرو سلام کرنے میں پہل کرو. اس لیے میرے دوست عزیزو, ہر ایک کو سلام کرو, ہر مسلمان کے اکرام کرو. اس راستے میں جو ناگواری پیش آئیں ان ناگواریوں کو صحابہ کی ناگواری میں تلاش کیا کرو, انبیاء کی ناگواری میں تلاش کیا کرو. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کے فضائل بیان کرتے, صحابہ اکرام آپس میں ان فضائل کی وجہ سے ایک دوسرے کا مقام پہچانتے تھے. یہ بات نہیں تھی کہ صحابہ میں صحابہ کی طرح حسد پیدا ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بہت واقعات ہیں جن میں آپ نے اپنے صحابہ کے فضائل بیان کیے. صحابہ کے دلوں میں ان صحابہ کی عظمت اور ان صحابہ کی فضیلت ان کے دلوں میں پیدا ہو گئی. صحابہ کے مزاج یہ تھا کہ جب وہ کسی کی فضیلت سنتے تو اپنے آپ کو اس کے ساتھ کر دیا کرتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے 3 دن تک حضرت سعد رضی اللہ تعالیٰ عنہ کی فضیلت بیان کی کہ آتی جنتی ہے. عبداللہ بن عمرو بن العاص رضی اللہ تعالیٰ عنہ 3 رات جا کر ان کے ساتھ ٹھہرے ان کے گھر میں کہ میں ان کی تہجد دیکھوں گا, ان کی تلاوت دیکھوں گا, ان کا عمل دیکھوں گا تاکہ میں بھی جنتی ہو جاؤں. فرماتے ہیں 3 رات حضرت سعد نے کوئی عمل نہیں کیا. 3 رات کے بعد ابن عمر نے فرمایا کہ ہمیں کل تک راتیں کچھ نہیں ہے, جنتی کیسے ہو گئے. یہ سمجھ کر ان کے عمل کو حقیقت سمجھ کر جانے لگے. حضرت سعد نے بلا کر فرمایا میرا معمول تو یہ ہے جو تم نے دیکھا ہے, میرے اندر ایک صفت یہ ہے کہ اللہ نے اگر کسی مسلمان کو کسی خیر سے نوازا ہے تو مجھے اس سے اس پر حسد نہیں ہے. حضرت عبداللہ بن عامر نے فرمایا بس یہی وہ صفت ہے جس نے جنتی بنایا ہے. مجھے آج کرنا تھا کہ صحابہ جب کسی کی فضیلت سنتے یا کام میں کسی کو آگے بڑھتا ہوا دیکھتے تو صحابہ اپنے آپ کو ان کے ساتھ کر دیا کرتے تھے. کتنے قصے ہیں صحابہ اکرام کے جنہیں آگے بڑھتے ہوئے دیکھا اپنے آپ کو ان کے ساتھ کر دیا. میرے دوست عزیزو, ہمارے اندر ایک بیماری حسد کی ہے. حسد نے کیوں اس طرح کھا جاتا ہے جس طرح آگ رکھنے کو کھا جاتی ہے. ہماری ایک بیماری حسد کی ہے. اللہ تعالیٰ اللہ کا کام ہے, یہ جسے چاہے کام دے. کسی کو کسی کے اس کے عمل پر حسد کرنے کا بالکل حق نہیں ہے. کام اللہ کا ہے, جسے چاہے لے لیں. ہمیں چاہیے کہ جب اس کام میں کسی کو آگے بڑھتے ہوئے دیکھیں تو ہم اپنے آپ کو اس کا معاون بنائیں, ہم اپنے آپ کو اس کی صحبت میں رکھیں. زبیر رضی اللہ تعالیٰ عنہ ابو دجانہ کے ہاتھ میں تلوار ملتے ہی ان کے پیچھے پیچھے چلے کہ کیا وجہ ہے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ہم سب کے ہوتے ہوئے ابو دجانہ کو تلوار دی ہے. دیکھ کے فرمایا زبیر نے اللہ رسول عالم, اللہ ہی جانتے اللہ کے رسول جانتے ہیں کہ کس کا کس سے کیا کام لینا ہے. اس لیے میرے دوست عزیزو, ہماری طبیعتیں یہ بن جائیں, ہم جس کے ساتھ بھی نکلے یہ دیکھیں اللہ اس سے کیا کام لے رہے ہیں, اپنے آپ کو اس کے ساتھ کر دو. اصل میں تربیتی اختلاط سے ہوتی ہے. اپنے کے ساتھ مل کر اپنے دوستوں کے ساتھ نکلنا سیاحت ہے, اجنبی لوگوں کے ساتھ نکلنا مجاہدہ ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اس لیے اپنے صحابی کو حکم فرمایا, اکثر نے جو فرمایا یا اکثر حکم آگے قومی, اللہ کے راستے میں اپنی قوم کے علاوہ کے ساتھ نکلو. میری آپ سب سے درخواست ہے مسجد کی جماعت کا ہر فرد اپنے ساتھ نئے دس ساتھیوں کو تیار کیا کریں. اس سے نئے نئے آدمی کام میں لگیں گے, ہر فرد امت داعی بنے گا. مسجد کی جماعت کے جماعت میں نکل جانا کوئی ذمہ داری نہیں ہے, یہ کوئی محنت نہیں ہے, بلکہ مسجد کی جماعت کو چاہیے ہر فرد اپنے ساتھ نئے دس ساتھیوں کو تیار کرے. ہر امتی کو اللہ کے راستے میں نکالنا مقصد ہے. 3 دن اپنی ذات سے لگانا انفرادی عمل ہے, اپنی ذات سے عمل کر لینا یہ دینداری تو ہے, دین کی ذمہ داری نہیں ہے. میرے دوستوں کو اچھی طرح سمجھ لیجو, میرے 3 دن لگ گئے, میں نے تصدیق پڑھ لی, میں نے ذکر کر لیا, میں نے تلاوت کر لی, میں نے گشت کر لیا, نہیں اپنی ذات سمجھنا نہیں ہے, ساری امت کو ان اعمال پر لانا ہے خود کرتے ہوئے. اس لیے میں نے عرض کیا نئے سے نئے آدمیوں کو تیار کر کے اللہ کے راستے میں نکالا کرو, اور ہر مہینے نئے سے نئے لوگوں کے ساتھ اللہ کے راستے میں نکلا کرو. ہر فرد کو داعی بنانا مقصد ہے. اس لیے میں نے عرض کیا اللہ کے راستے میں نکل کر ہمیں اس کی مشق کرنی پڑے گی. اس سے ہمارے اندر اکرام کی صفت پیدا ہوگی کہ اجنبی لوگوں کو اکرام کرنا آ گیا تو اپنے حقوق ادا کرنے آسان ہو جائیں گے. میرے محترم دوستوں, بزرگوں, مانے جب নয়, কোরআনে পাকে তেলাওয়াত করি। বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা যে যদি তোমাদের দিল গান্দা না হইতো তাহলে তোমরা কোরআন তেলাওয়াত থেকে কখনো পরিতৃপ্ত হইতে না। অর্থাৎ কোরআন শরীফ পড়ার প্রতি যে আগ্রহ হয় না, এটা আমাদের দিলের গান্দা হওয়ার কারণে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, যত বেশি কোরআন তেলাওয়াত করব তত দিল পরিষ্কার হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে আমি সমস্ত জিকির ওয়াজিফায় সবকিছু করে দেখছি, বলে যে সবচেয়ে বেশি দ্রুত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় যেটা দ্বারা, সেটা হলো বলে যে ভোর রাতে ফজরের আগে কোরআন পাক দেখে পড়ার দ্বারা। সেই জন্য এটাও আমরা কোশিশ করি যে আমরা ফজরের আগে কোরআন পাক দেখে পড়ার জন্য চেষ্টা করি। তো মেরে মহতরম দোস্তা বুঝব, একদিকে যেরকম এই সমস্ত তসবিহাতগুলি আদায় করব, কোরআন পাকে তেলাওয়াত করব, এর সাথে সাথে আমরা মসনুন দোয়া এগুলির আমরা ইস্তেমাল করি, এগুলি শিখি। মসনুন দোয়া মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজের উপরে যে সমস্ত যে কোনো কাজের সময় যে সমস্ত দোয়া পড়ছেন, ওই সমস্ত দোয়া ওই কাজের জন্য। যেমন খানা খাওয়ার সময় আমি দোয়া পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়ছেন সে দোয়া আমি পড়ি, ঘুমাইবার সময় কি দোয়া পড়ছেন সে দোয়া শিখে আমি ওই দোয়া পড়ি। তো বলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া পড়ছেন এই সমস্ত দোয়াগুলি তো কবুল হওয়ার রাস্তা দেখে ফেলেছে, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয়েই গেছে। কাজে ওই যে ওই দোয়া যদি আমি পড়ি যেগুলি আল্লাহর কাছে কবুল হয়েই গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন যেহেতু, সেহেতু কবুল হওয়ার রাস্তা দেখেই ফেলেছে, অর্থাৎ কবুল হয়েই গেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলেন যে মসনুন দোয়ার খুব এহতেমাম করি। যে আরে সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছেন এবং এর সঙ্গে যে ঘটনাগুলি আছে যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সমস্ত দোয়া শিখাইছেন এবং ওই দোয়া পড়ার দ্বারা তাদের ওই সমস্যার সমাধান হয়ে গেছে, সেই ঘটনাগুলিও আমাদের সামনে থাকা চাই, ওইটাকে স্মরণ রাখা চাই, ওইটা পড়া চাই। ওই ঘটনাকে সামনে রেখে এবং ওই জিনিসকে সামনে রেখে যখন আমরা দোয়া পড়ব ওইটা দিলের ভিতর থেকে আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, বলেন যে এগুলি আমরা যখন আমরা এই সমস্ত দোয়া পড়ি তখন মেরে মহতরম দোস্তা বুঝুক, বলেন যে ওই সমস্ত ঘটনাগুলিও আমরা দেখে নেই এবং ওগুলি আমরা স্মরণ রাখি। তো মসনুন দোয়া বলে যে এটার খুব এহতেমাম করি। এর আগে উনি এলিমের নম্বরের মধ্যে বলছিলেন যে হায়াতুস সাহাবার কথা বলছিলেন, যে আরবদের জন্য তো হায়াতুস সাহাবা রোজানা তালিমের মধ্যে আছে, এমনি ভাবে মুনতাখাব হাদিস এরকম ভাবে রিয়াজুস সালিহিন তারা করবেন, আর আমাদের মধ্যে বিভিন্ন মার্কেজ বোঝাতে যে সমস্ত যেখানে সব গুজারি হয় বলে যে এই সমস্ত জায়গার মধ্যে ওলামা ইকরাম যারা একসার লাগাইছেন এবং আরবি বুঝার হায়াতুস সাহাবা বুঝার মতো তাদের মধ্যে যোগ্যতা আছে, এরকম ওলামা ইকরামকে দিয়ে আমরা ওইখানে হায়াতুস সাহাবাও পড়ার ইহতেমাম করি, আর ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই হায়াতুস সাহাবা পড়ার ইহতেমাম করি। এই জন্য যে যখন এই হায়াতুস সাহাবা পড়ব তো এটার দ্বারা আমরা আমাদের এই দাওয়াতের কাজের মেজাজের উপরে আমরা বাকি থাকব। আর যদি আমরা সাহাবাদের জীবনই আমরা না জানি তো আমরা এই দাওয়াতের মেজাজ থেকে সরে দেব, আমরা অন্যান্য জিনিস চিন্তা করব, অথচ সাহাবাদের জিন্দগি আমাদের সামনে হওয়া চাই। এই জন্য বলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই এবং হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই বলে যে এনারা দুইজন বলে যে রসুল্লাহ সাহেব এবং সাহাবা বলে এই দুইজনের এই সাহাবাদের তবকার নিচে নামতেনই না তারা, মানে তাদের সামনে এই দুই জিনিসই ছিল যে রসুল্লাহ সাহেবের জিন্দগি সিরাত এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনী, মানে এটা থেকে এটার উপরে তারা এটাকেই সামনে রাখতেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে এলমের নম্বরের মধ্যে হায়াতুস সাহাবা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই পড়া চাই এবং এই হায়াতুস সাহাবা পড়ার দ্বারা আমরা দাওয়াতের মেজাজকে আমরা বুঝতে পারবো এবং আমরা দাওয়াতের মেজাজের উপরে থাকতে পারবো। আবার যে যদি কোনো জায়গায় সবগুজারি হয় তো সেখানে আমরা হায়াতুস সাহাবাও পড়ার ইহতেমাম করি, রাত্রে একবার হায়াতুস সাহাবা এসার পরে পড়ার ইহতেমাম করি। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, এর সাথে সাথে জিকির, যাতে আমাদের গাফলত দূর হয়ে যায়, জিকিরের মধ্যে রোজানা তসবিহাত সকাল বিকালের বলা হয়েছে, আবের মহতরম দোস্ত কোরআনের পাকে তেলাওয়াত করি, আর এর সঙ্গে সঙ্গে মেরে মহতরম দোস্ত বলবো, বলে যে ভাই এই আল্লাহ রাস্তায় বের করার দোকানে খেদমতের কাজ করি। খেদমত একটা জিনিস, বলে যে এখরামে মুসলিমের দ্বারা এটি উদ্দেশ্য যে একজন মুসলমানের খেদমত করা, নিজেকে খেদমতের মধ্যে লাগাই, অন্যের কাছ থেকে খেদমত নেওয়ার আগ্রহ না হয়, কারণ খেদমত নেওয়ার দ্বারা মানুষের মধ্যে কেবের পয়দা হয়, অহংকার পয়দা হয়, আর খেদমত করার দ্বারা অন্যের খেদমত করার দ্বারা নিজের ভিতরে তাবাজু আর বিনয় পয়দা হয়। তো মানুষের মধ্যে যখন বিনয় পয়দা হয় আল্লাহ তাআলা বিনয়কে বড় পছন্দ করেন। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় হওয়ার জমানে ছোট ছোট কাম নিজের জিম্মায় নিয়ে নিই খেদমতের, দস্তরখান আমি উঠাবো, প্লেট আমি ধুবো, মেরে মহতরম দোস্তা বুঝবো, বাইতুল খালা আমি সাফ করবো, একবারে খেদমতের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এই সব বিষয়ের মধ্যেই আল্লাহ তাআলা এরকম ইয়ে রাখছেন, এর দ্বারা মানুষের অহংকার দূর হয়ে যায়, মানুষের মধ্যে এই তাওয়াজু পয়দা হয়ে যায়। এমনি ভাবে জমাতে যখন যাব শুধু নিজের লোকদের সঙ্গে জমাতে না যাই, বলে যে অপরিচিতদের সঙ্গে জমাতে যাই, তো এটার মধ্যে কি হবে, বলে নিজের লোকের খেদমত করাতেও নিজের কাছে ভালোই লাগে, কিন্তু অপরিচিত একজন লোকের খেদমত করা এটা নিজের উপরে খুব ভারী লাগে, যে অপরিচিত একজনের খেদমত করব এটার জন্য দিলের মধ্যে আগ্রহ জাগে না, তো তখন আমি যখন খেদমত করব তো ওইটা আসল আমার ভিতরে তাওয়াজ্জু আর বিনয় পয়দা করবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে মহতরম দোস্ত বুজুর্গ হযরত আকসাম রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলছেন যে তুমি যখন জমাতে বের হও তো অপরিচিত সাথীর সঙ্গে তুমি আল্লাহর রাস্তায় বের হও। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন সাথীদের সঙ্গে সাহাবাদের সঙ্গে আল্লাহর রাস্তায় যাইতেন তো খেদমতের কাজ নিজে বেছে নিতেন, সবচেয়ে নিচ কাম যেটা সেটা নিজের জন্য বেছে নিতেন, লাকড়ি ঢুকাই আনবে এটার জন্য রসুল্লাহ সেসম নিজেকে পেশ করতেছেন। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুঝব এই খেদমতের কাজের দ্বারা বলে যে নিজের ভিতরে বিনয় পয়দা হয়। একজন মুসলমান বলে যে তাকে সম্মানের চোখে দেখি, একজন মুসলমানকে সম্মানের চোখে দেখি, কারণ তার ভিতরে ইসলাম আছে, কলমা আছে, বলে এইটার মস্ক করা চাই। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই কথাই বলতেন যে আল্লাহ রাস্তায় বের হয়ে এক একজন মুসলমানকে তার ইসলামের কারণে তার সম্মানকে চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, এই বাইতুল্লাহ তোমার সম্মান অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, কিন্তু একজন মুসলমানের সম্মান তোমার চেয়েও বেশি। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও একজন মুসলমানের সম্মান বেশি। সেই জন্য একজন মুসলমানকে সম্মান করি, মুসলমান সম্পর্কে কোন কুধারণা করা, কোন মুসলমান সম্পর্কে হিংসা করা, আল্লাহ তাআলা তাকে কোন নিয়ামত দিয়েছেন, কোন যোগ্যতা দিয়েছেন, এই জন্য আমি তার প্রতি একটা হিংসা ভাব রাখলাম, বলে যে এই হিংসা ভাব যেন কোন মুসলমানের প্রতি না হয়, বলে যে হিংসা এরকম এক জিনিস যে মানুষের সমস্ত নেকিকে এরকম জ্বালায়া শেষ, এরকম শেষ করে দেয় যেরকম আগুন লাকড়িকে পোড়ায়া শেষ করে দেয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে রসুল্লাহ সাল্লাম সাহাবাদের তাদের ফজায়েল তাদের সম্মান বর্ণনা করতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন কারো সম্পর্কে কোন সম্মানের কথা রসুল্লাহ সাল্লামের কাছ থেকে শুনতেন তো বলে যে তার প্রতি হিংসা পয়দা হইত না, বরং কি জন্য এরকম সম্মান হাসিল হইল, কি আমলের কারণে আমি তার সঙ্গে থেকে সেই আমলও হাসিল করব, এইটার আগ্রহ তাদের দিলের ভিতরে পয়দা হইত। আজ তো আমাদের মধ্যে হিংসা পয়দা হয়ে যায়, ভাই একজনকে দিয়ে আল্লাহ তাআলা কাজ দিতেছেন, যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে দিয়ে কাজ নেন, তো আল্লাহ তাআলা ভালো জানেন যে কাকে দিয়া কোন কাজ নিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। মেরে মহতরম দোস্ত সাদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর্যন্ত বেহেশতি হওয়ার সুসংবাদ দিলেন। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 দিন তার সম্পর্কে এরকম সুসংবাদ দিছে তো আমি তার সঙ্গে থেকে দেখব কি আমল তিনি করেন, এই আমলের কারণে এই সুসংবাদ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে যে 3 দিন যে তার ঘরে মেহমান হইলেন এবং 3 দিন পর্যন্ত দেখলেন যে সারা রাত ঘুমায় থাকেন, ফজরের সময় উঠে নামাজ পড়েন, রাসুলের কোন আমল বিশেষ কিছু মানে দেখলেন না উনি। তো উনি মনে মনে ভাবলেন তো এ তো কোনো আমলই করে না, তো এরকম এত বড় সুসংবাদ, মনের মধ্যে একটুখানি ইয়ে আসলো। তো বলে যে ওই সময় আর সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন একথা যে শুনো, একটা আমল আমার আছে, সেটা হলো যে আমি কোন মুসলমানকে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন এই জন্য আমি কোন মুসলমানের হিংসা আমার দিনের মধ্যে নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর বললেন যে হ্যাঁ, এইটাই এমন একটা আমল যেটা আপনি পারেন আর কেউ পারে না, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বেহেশতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তো মেরে মহতরম দোস্ত, কাউকে দিয়ে যদি আল্লাহ তাআলা দিনের কোন কাজ নেয় তো তার প্রতি কোন হিংসা দিনের মধ্যে পয়দা না হওয়া চাই। হিংসা তো এত খারাপ জিনিস, বলে যে হিংসা মানুষের নেক আমলকে জ্বালায় শেষ করে দেয়, সব আমলকে খতম করে দেয়। বরং আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন, আল্লাহ ভালো জানেন কে কি কাজের উপযুক্ত, কাকে দিয়া কি কাজ দিতে হবে। আল্লাহ রসুল ভালো জানেন, বলে যে ওদের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার পেশ করলেন কে নিবে, বলে যে হযরত ওমর চাইলেন, হযরত জুবাইর চাইলেন, অনেকেই চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে ওই তলোয়ার দিলেন। বলে এই তলোয়ারের হক তো আবু দুজানাই আদায় করতে পারবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু পিছে লেগে গেলেন, বলে দেখি কি হক আদায় করেন উনি, কিরকম আল্লাহ হক আদায় করেন। বলে যে যখন ওনার এই তলোয়ারের ব্যবহার উনি দেখলেন যুদ্ধের ময়দানে, তো তখন তিনি বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কে এই কে এই তলোয়ারের হক আদায় করতে পারে, কার ভিতরে কি যোগ্যতা আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুগো, বলে যে কাউকে আল্লাহ তাআলা কাজে লাগাইছেন, কাজে আগে বাড়াইছেন, কাকু দিয়ে কাউ কাজ নিতেছেন, এই জন্য আমার হিংসার কোনো কারণ না, আমি কাউকে হিংসা না করি, বরং যে যাকে আল্লাহ তাআলা চাইতেছেন তাকে আল্লাহ তাআলা তার দিয়ে কাজ নিতেছেন, তো আমিও তার মতো কাজের মধ্যে আগে বাড়ি। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝবো, কোনো মুসলমানের প্রতি আমার দিনের ভিতরে কোনো হিংসা যেন আমার ভিতরে না হয়, বরং প্রত্যেক মুসলমানকে সম্মানের চোখে দেখি যে একজন মুসলমানকে আল্লাহ তাআলা ইসলাম দিচ্ছেন, এর চেয়ে বড় জিনিস আর কি হইতে পারে, বলে এটাই তো তার সম্মানের জন্য যথেষ্ট। এই জন্য প্রত্যেক মুসলমানকে সম্মানের চোখে দেখা এবং প্রত্যেক মানুষকে তার যেরকম উপযুক্ত স্থান, বলে যে সেখানেই তাকে উপযুক্ত স্থানেই বসানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বলে প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুসারে তার সঙ্গে ব্যবহার করো, তার যোগ্য স্থানে তাকে রাখো। এই জন্য ভাই বলে যে প্রত্যেক মানুষের সঙ্গে, প্রত্যেক মুসলমানের সঙ্গে একরাম হওয়া চাই এবং নিজের ভিতরে বলে যে বিনয় পয়দা করার জন্য খেদমতের জিনিস, যিনি খেদমতের কাজ নিজে নেওয়া চাই, কারো কাছ থেকে খেদমত নিব না, কারণ অন্যের কাছ থেকে খেদমত নেওয়া বলে এটা তো মানুষের ভিতরে অহংকার পয়দা করে, আর মানুষের খেদমত করা, অন্যের খেদমত করা বলে এটা মানুষের মধ্যে বিনয় এবং তাওয়াজ্জু পয়দা করে। ہر عمل اللہ کے رضا کے لیے ہو, اس کے علاوہ کوئی غرض نہ ہو, اس لیے کہ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے, اللہ کے غیر کے لیے ادنا عمل بھی جہنم میں لے جائے گا, اور اللہ کی ذات کے لیے اگر کیا جائے تو ادنا عمل بھی جنت میں لے جائے گا. اس لیے میرے دوست عزیزو, اللہ ضرور اگر اخلاص کو مانگنا ہے, حدیث میں آتا ہے کہ ادنا ریا بھی شرک ہے, ہم عمل بڑے بڑے کرتے ہیں لیکن اگر اتنا بھی خیال آیا کہ کوئی میرے عمل کا تذکرہ کر دے تو یہ عمل شرک بن گیا. ایک صحابی نے آ کر حضور اکرم صلی اللہ علیہ وسلم سے عرض کیا کہ ایک شخص اچھی ہجرت کرتا ہے, پھر بہت اچھا اسلام لاتا ہے اور بہت اچھی دین کی محنت کرتا ہے, اس کا بھی یہ چاہتا ہے کہ اس کی کار گزاری لوگوں کے سامنے آ جائے. آپ نے فرمایا کہ اس کو دنیا آخرت میں کچھ نہیں ملے گا. صحابی نے جا کر صحابہ سے کہا, صحابہ نے کہا نہیں, ایسا نہیں ہو سکتا, پھر جا کر سوال کرو. صحابی نے تین مرتبہ سوال کیا, آپ نے تین مرتبہ یہی جواب دیا, لا شیء لہ, اسے کچھ نہیں ملے گا. ایک صحابی نے عرض کیا کہ رسول اللہ, ایک آدمی اللہ کے راستے میں نکلتا ہے کہ اس کو اللہ کے راستے میں ایک تیر مل جائے, حالانکہ تیر بھی جہاد کے لیے چاہیے ہوتا ہے. آپ نے فرمایا کہ اس کے لیے دنیا آخرت میں اس تیر کے سوا اور کچھ نہیں ہے. اس لیے میرے دوستو عزیزو, میں اپنے آپ سے اور سب سے پہلے عرض کرتا ہوں, اس کام کے کرنے میں اپنی نیتوں کو خالص رکھو, اللہ کی رضا کے سوا اور کوئی غرض نہ ہو, اس لیے کہ جو غرض بھی اس کے سوا ہے وہ شرک ہے, اور جو غرض بھی اس کے سوا رکھے گا بندہ, اللہ دنیا میں اس کو یہ ضرور دے دیں گے, لیکن آخرت ان کا کوئی حصہ نہیں ہوگا. اس لیے ہمیں رو رو کر اللہ تعالیٰ سے اخلاص کو مانگنا ہے. ہم اللہ کے راستے میں نکل رہے ہیں ان تمام صفات کو اندر پیدا کرنے کے لیے. سب سے پہلی بات, سب سے پہلی شرط وہ امیر کی اطاعت ہے. کہ جس جماعت کے اندر امیر کی اطاعت نہیں ہے وہ جماعت سرسری جماعت ہے. اس لیے امیر کی اطاعت سب سے پہلا فریضہ ہے. اگر امیر کفر کا حکم کرے تو اطاعت نہیں ہے, اگر امیر نماز چھوڑنے کا حکم کرے تو اطاعت نہیں ہے. اس سے پہلے پہلے مامور کے ذمہ امیر کی اطاعت ہے. میرے دوست عزیزو, بہت سی چیزیں ناگوار پیش آیا کرتی ہیں, لیکن امیر کی اطاعت ہر ایک کے ذمہ فرض ہے. امیر کی اطاعت سے ہماری تربیت ہوگی. امیر جس کام کرنے کے لیے کہے اسے ہم کر لیں, بشرطیہ کہ اللہ کے حکم کے خلاف نہ ہو. امیر جس کام سے روکے اسے ہم رک جائیں, بشرطیہ کہ اللہ کے حکم کے خلاف نہ ہو. اس لیے ہمیں اپنی تربیت اطاعت سے ہی کرنی ہے. اللہ کے راستے میں نکل رہے ہیں, امیر کی اطاعت کے ساتھ چلیں, اور اللہ کے راستے میں شوق سے نکلیں. شوق سے اللہ کے راستے میں نکلنے میں جلدی کریں. دیکھو, بہت ہی غور سے بات سننا, ہمارے دل میں اس راستے میں نکلنے کا ایسا تقاضا ہو جیسا تقاضا صحابہ کے دلوں میں تھا. اگر جماعت رات کو بن گئی, صحابہ نے عرض کیا کہ رسول اللہ ابھی نکلے یا صبح نکل جائیں؟ آپ نے فرمایا کیا تم ابھی رات کو نکل کر جنت کے باغوں میں رات گزارنا نہیں چاہتے؟ جو اللہ کے راستے میں ہے وہ جنت کے باغوں میں ہے, جو اللہ کے راستے میں ہے وہ جنت کے باغوں میں ہے. حالانکہ آپ نے فرمایا کہ میرے گھر اور ممبر کے درمیان کا حصہ جنت کی کیاری ہے. صحابہ سے آپ نے یہ نہیں کہا کہ رات کو یہاں ٹھہر جاؤ, جنت کی کیاری یہ ہے, بلکہ فرمایا اللہ کے راستے میں رات کو ہی نکل کر جنت کے باغوں میں رات گزارنا نہیں چاہتے. میرے دوستو عزیزو, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو ایسا متحرک بنایا تھا, مدینہ میں مرنا عیب سمجھا جاتا تھا, اللہ کے راستے میں نکلنے کی ہر ایک تمنا کرتا تھا. آپ نے اپنی امت کو متحرک بنایا تھا. یہ بات ہمیشہ یاد رکھو, حرمین کی عبادت سے اللہ کے راستے میں نکلنا بدر جہاں افضل ہے. اللہ نے قرآن میں فیصلہ کر دیا اس کا, فضل اللہ المجاہدین علی القاعدین اجرا عظیما. اللہ کے راستے میں نکل کر عمل کرنے کی فضیلت حرمین کی عبادت سے بدر جہاں افضل ہے, بدر جہاں افضل ہے. پھر ہماری اپنی بستیوں کی کیا حیثیت رہ گئی کہ اپنی بستی میں رہ کر عمل کرنے کو کافی سمجھیں؟ میرے دوست عزیزو, نقل و حرکت کے ساتھ عمل کرنا حرمین کی عبادت سے اس لیے زیادہ افضل ہے تاکہ امت حرکت میں رہے, اور اعمال میں اعتبار امت کے زندہ ہوں. اعمال کا تعزیہ نقل و حرکت کے ساتھ ہے. عمل سے عمل جب زندہ ہوگا, جب امت عمل کو لے کر حرکت میں رہے. اس لیے میرے دوست عزیزو, جب حرمین کی عبادت سے اللہ کے راستے میں نکل کر عمل کرنا افضل ہے, تو اپنی بستی میں رہ کر عمل کرنا افضل کیسے ہو جائے گا؟ ہمارے سب کا دل کا یہ یقین ہو کہ یہ محنت صحابہ والی محنت ہے, اور اس طرح سے پھرنے کے وہی فضائل ہیں جو صحابہ کی نقل و حرکت کے فضائل ہیں. حضرت حیات صحابہ نے بھی, منتخب حدیث نے بھی ان فضائل کو جمع اس لیے کیا تھا تاکہ ہر کام کرنے والا اس کام کو صحابہ والی محنت یقین کر کے اس احتساب, اس جذبے, اس طریقے کے ساتھ پھرے جو طریقہ, جذبہ اور احتساب صحابہ میں تھا. اس لیے ہمیں اللہ کے راستے میں نکلنے کے فضائل سامنے رکھ کر چلنا ہے. ہر ایک کو دعوت دیتے ہوئے چلو, ہر ایک کو دعوت دیتے ہوئے چلو, جہاں تک ہو سکے پیدل چلو. اللہ کے راستے پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دیتا ہے. جیسے ہی صحابہ نے یہ فضیلت سنی, تمام صحابہ نے سواری سے نیچے اتر گئے. اللہ کے راستے پیدل چلنا یہ جہنم کی آگ کو حرام کر دے گا. دو عمل ایسے ہیں جو اللہ کے غصے کو سب سے زیادہ ٹھنڈا کرنے والے ہیں, ایک اللہ کے مسجدوں کا عمل سے آباد کرنا, اور ایک اللہ کے راستے پیدل چلنا. ان دونوں کاموں کو لازم پکڑ لو, یہ سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے ہیں. صحیح حدیث میں ہے کہ مسجد کے آباد کرنے والے کی وجہ سے عذاب ٹال دیا جاتا ہے جس کا آنا مقدر ہو چکا ہے, اور اللہ کے راستے پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دیتا ہے, جو اللہ کے غصے کا سب سے بڑا مظہر ہے. اس لیے میرے دوست عزیزو, جہاں تک ہو سکے اللہ کے راستے پیدل چلو. اللہ کے راستے پیدل چلنے جو غبار اڑے گا اتنا ہی اتنا مشک ہر ایک کو دیا جائے گا. اللہ کے راستے پیدل چلنے جو غبار بدن پر آئے گا جنت میں, جنت کو حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال کیا جائے گا. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا, اللہ کے راستے ہیں پیدل چلنے سے جو غبار اڑے, اس غبار سے نفرت نہ کرو, اس غبار سے بے رغبت نہ ہو. یہ جنت میں جنت کو حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال کیا جائے گا. یہ فضائل خوب بیان کرو, خوب بیان کرو. دیکھو میرے دوستو عزیزو, انفضال کے بیان کیے بغیر ہمارے دلوں میں اس کا احساس پیدا نہ ہوگا, کان تنظیم بن کر رہ جائے گا. استقامت جب ہوگی جب یہ فضائل ہمارے سامنے ہوں. جہاں تک ہو سکے پیدل چلو, کوئی سواری سے انکار نہیں کرتا. جہاں ممکن نہیں ہے پیدل چلنا یا درمیان میں آبادیاں نہیں ہیں, وہاں سواری سفر کر سکتے ہو, یہ بھی پیدل کی ہی جماعت کہلائے گی. یہ ضروری نہیں ہے کہ پیدل کی جماعت سواری اختیار نہ کرے. جہاں آبادیاں نہیں ہیں وہاں کا راستہ سواری سے دے کر لو. جہاں قریب قریب آبادیاں ہیں اور گاؤں قریب قریب ہیں وہاں پیدل کے راستے میں چلو. یقین رکھو, یقین رکھو, یقین رکھو, جہاں جہاں سے بھی تم ہمارے دعوت کرتے ہوئے گزرو گے اللہ رب العزت وہاں اسلام کو قائم فرما دیں گے اور وہاں اسلامی آبادیاں فرما دیں گے. یہ اللہ تعالیٰ کا دستور ہے. اس لیے میرے دوست عزیزو خوب دعوت دیتے ہوئے جاؤ اور جاتے بھجک محنت کیا پیدل چلو. گاؤں گاؤں بستی بستی محنت کرتے ہوئے چلو. سواری سے جا رہے ہو سواری میں ہر ایک کو دعوت دو. ٹرین میں تعلیم کا حلقہ نہ کیا کرو کہ ٹرین میں الگ اپنی اپنی سیٹ پر الگ الگ بیٹھا ہوتا ہے. مسافروں کو تنگ نہ کرو, ان سے سیٹیں نہ بدلو, جس کی جو سیٹ ہے اس پر بیٹھے. ہر برابر والے کو دعوت دیتے رہو. تعلیم کا مطلب طریقہ یہی نہیں ہے کتاب پڑھی جائے, بلکہ آپس میں دو دو آدمی سیکھے سیکھنا, یہ بھی تعلیم کا, صحابہ کے زمانے میں یہی تعلیم کا طریقہ تھا. اس لیے بس میں ٹرینیں بیٹھے ہو برابر والے کو دعوت دو. ہر ایک کو دائی بنانا ضروری ہے. دیکھو میں میری بات یاد رکھو مولوی صاحب کے یہاں دعوت دینا سب سے مقدم عمل تھا, حضرت محفوظات میں چھپا ہوا ہے. اگر کوئی شخص اپنی انفرادی نماز میں مشغول ہے اور نیا ساتھی آ جائے, کوئی نیا آدمی آ جائے اور وہ دعوت سنے بغیر واپس جانے لگے, اس کو چاہیے کہ نماز توڑ دے, پہلے اس کو دعوت دے پھر ابھی اپنی نماز پوری کر لے. مولوی صاحب کا محفوظ ہے, چھپا ہوا ہے کہ دعوت دینا ایک فرد کو اتنا اہم ہے کہ اگر کوئی شخص انفرادی نماز میں مشغول ہے اور کوئی نیا آدمی آ جائے تو نماز توڑ کر پہلے اس کو دعوت دے اور دعوت دینے کے بعد پھر بھی نماز پوری کر لے. جو غور تو کرو, ہم نے تو تجارت کی ہوئی دعوت کو چھوڑ دیا, دکان پہ بیٹھے ہوئے ہیں, آنے والے گاہک کو دعوت نہیں دیتے. یہ تو ڈھائی گھنٹے میں ملاقاتوں میں دعوت دی جاتی ہے. یہ کام کو تنظیم بنانا ہے. نہیں میرے دوستو عزیزو آج سارا عمل میں ہدے کر لے. ہم دفتر میں ہیں, تجارت میں ہیں, زراعت میں ہیں, کسی بھی عمل میں ہیں, ہر آنے والے کو دعوت دینا سب سے مقدم عمل ہے. میں نے کل بھی عرض کیا تھا حضور اکرم صلی اللہ علیہ وسلم خود آنے والوں کو دعوت دیتے, صحابہ دعوت دیتے, ہر صحابی کو آپ دائی بنایا تھا. کوئی موقع ایسا نہیں ملتا صحابہ کی زندگی میں جس میں دعوت دینا مناسب نہ سمجھا گیا ہو. اس لیے میرے دوست عزیزو دائی اس کو کہتے ہیں جس پر ہر وقت اس بات سوار ہو کہ میں یا خود کسی عمل میں ہوں یا دوسرے عمل پر ڈالنے کی محنت میں ہوں, وہ دائی ہوا کرتا ہے. ہمارا کام ڈھائی گھنٹے چلے چالنے میں محدود نہیں ہے. یہ تو وہ اوقات ہیں جس میں اسی کام کو کرنا ہے. اس کے علاوہ جو اوقات ہیں اس میں اپنے کاموں کو کرتے ہوئے اس کام کو کرنا ہے. اس لیے تجارت میں دکان میں بیٹھے بیٹھے آنے والے گاہکوں کو دعوت دینا مقدم ہے. یوسف علیہ السلام جیل میں دعوت پہلے دے رہے, خاصی طالب باتیں بتا رہے ہیں. جیل انتہائی خطرے کی جگہ ہے, دفاع لگی ہوئی ہے, جیل میں پڑے ہوئے ہیں, لیکن یوسف علیہ السلام نے وہاں بھی دعوت نہ چھوڑی. میری تو بات یہ ہے کہ ہر حال میں دعوت دیا کرو, ہر ایک کو دعوت دو. جتنی دعوت کی اہمیت پیدا کرو گے اپنے اندر اللہ رب العزت اسی قدر مدد فرما لیں گے. اس لیے ہر فرد سے ملاقات کرو, ہر ایک کو دعوت دے کر دائی بناؤ. جس سے بھی بات کرو اس کو دائی بنا کر چھوڑو, یا اللہ کے راستے میں نقد نکالو, جو نکلنے سے عذر کرے اسے کم سے کم دائی بنا کر چھوڑو. اس طرح ہمیں دعوت دیتے ہوئے چلنا ہے. جہاں کا ہمارا رخ بنا ہے ہماری جماعت وہاں کم کام کرتی ہوئی جائے. سواری سے اتر کر سب سے پہلا کام یہ ہے کہ ساتھی سب اپنے ساتھیوں کو دیکھ لیں, اپنا سامان سواری سے اتار لیں. بستی میں داخل ہونے سے پہلے دعا مانگیں, بستی والوں کی محبت اللہ سے مانگیں, اپنے لیے بھی اور اپنی محبت بھی بستی والوں کے دلوں میں اللہ سے مانگیں. یہ مسنون دعا مانگ کر بستی میں داخل ہوں. ہمارا کام سب سے پہلے مسجد سے ہے کہ مسجد سے عمل شروع کریں. سب سے پہلے مسجد میں داخل ہوں, سنت طریقے سے داخل ہوں. سنتوں کا بہت اہتمام کرو. دیکھو ہر کام کو سنت پر لانا ہے. مولوی صاحب فرماتے تھے میرے کام کا مقصد یہ حیاء سنت ہے. ایک ایک عمل کو سنت کے مطابق کرنے کی پوری کوشش کرو. سامان ایک طرف قدر سے رکھ دو. مسجد کا جتنا احترام زیادہ کرو گے اتنا ہی اللہ تعالیٰ تمہاری مدد کریں گے. مسجد کا احترام اللہ کے گھر کا احترام ہے. مسجد کی بے احترامی کرنا یہ قرب قیامت کی علامت ہے. مسجد میں آوازوں کا بلند کرنا قرب قیامت کی علامت میں سے ہے. اس لیے میرے دوست عزیزوں مسجد میں شور نہ کریں, سامان ایک طرف قریبے سے رکھ دیں. اور سب سے پہلا کام یہ ہے اگر مکروہ وقت نہیں ہے تو تو دو دو رکعت تحیت المسجد پڑھیں اور تمام ساتھیوں کو متوجہ کر کے اللہ سے خوب دعائیں مانگیں مشورے سے پہلے. اے اللہ ہمیں مشورے کو امور الہام فرما دے. دیکھو مشورہ سب سے اہم چیز ہے دعوت میں. قرآن میں مشورے کا نماز کے ساتھ بیان کیا گیا ہے. ہمارا کوئی عمل مشورے کے بغیر نہ ہو. ساتھیوں سے خوب رائے لو, خوب رائے لو ساتھیوں سے. رائے لینا اس لیے ضروری ہے تاکہ ہر ساتھی میں مشورے کا فکر اور عمر مشورے کا فکر پیدا ہو جائے. ہر ایک کو فکر مند کرنا ہے مشورے سے. ہمارا مشورہ ہر فرد سے ہے, یہ نہیں کہ ذمہ دار سے مشورہ کر کے چھوڑ دیا. نہیں میرے دوستو, انتظامی امور کا مشورہ تو بے شک ذمہ داروں سے ہوگا. ہمارے مشورے کی بنیاد امور طے کرنا نہیں ہے. ہمارے مشورہ تو عمومی چیز ہے جس سے ہر مسلمان کے اندر اللہ کے دین کے بیچنے کا غم پیدا کرنا ہے. یہ ہمارے مشورے کی بنیاد ہے. ہر مسجد میں ہر مسلی سے رائے لو, سب کو مشورے میں شریک کرو. مقامی لوگ مل جائیں, ساتھ مل جائیں تو سب سے اچھی بات ہے. مقامی لوگوں کے ساتھ لے کر مشورہ کرو تاکہ محنت کا نظام جو بنے وہ مقامی لوگوں کے مشورے سے بنے. اگر مقامی لوگ اس وقت نہیں آ رہے ہیں اپنا مشورہ کر لو, جو اس گھنٹے کا مشورے سے نظم بناؤ. سب سے پہلا کام یہ ہے کہ مشورے سے ساتھی خدمت کے لیے طے کر دو, اور طے کر کے اپنے کھانے کا نظم اس لیے بنا لو تاکہ سواد کی شکل باقی نہ رہے. محل والے آ کر نہ کہیں کہ ان کے کھانے کا انتظام ہمیں کرنا ہے. جو بھی کھانے کی بات کرے اس سے تم دعوت دو اور دعوت کی بات کرو. اس سے بہت کھانا ہمارا بن رہا ہے. میرے دوست عزیزو, اپنی سوال کی شکل کبھی نہ بنانا. اگر نمک کا بھی سوال کرو گے اللہ سے کے غیبی خزانوں سے فائدہ نہیں اٹھا سکتے, کیونکہ جب مخلوق سے سوال کرے گا وہ اپنے اوپر فقر کا دروازہ کھول لے گا. اس لیے اپنے کھانے کا انتظام خود کرو, اپنی ضرورت کی چیز اپنے ساتھ رکھو. کسی چیز کا بھی کیجیے سوال نہ کرو. سوال کی شکل بنانا بھی سوال ہے میرے دوست عزیزو, سوال کی شکل بنانا بھی سوال ہے. ہم کسی سے سوال نہ کریں. ہم اللہ کے راستے میں نکلے ہی اس لیے ہیں تاکہ اللہ کی ذات سے ہمیں لینا آئے اور ساری امت کو اللہ کی ذات سے لینے پر ڈالیں. ہم سمجھتے تھے اللہ کی ذات عالی سے براہ راست فائدہ اٹھانے کے لیے اللہ کے غیر کا یقین نکلنا شرط ہے. اس لیے میرے دوست عزیزو, اس کا خوب اہتمام کرو. اپنی ضرورت کی چیز اپنے ساتھ رکھو. خدمت کے لیے ساتھی طے کر دو. اب بیٹھ کر مشورہ کرو اس محلے میں محنت کیسے کی جائے. مقامی لوگوں کو ساتھ لو اور جو بھی اس گھنٹے کے اعمال کا نظم بنا لو. میں عرض کر چکا ہوں کہ دو صبح شام دو وقت جم کر تعلیم ہوگی. تعلیم کے ساتھ تعلیمی گشت بھی ہوگا. ہمیں تعلیم میں خوب اہتمام کرنا ہے تعلیمی گشت کا, کہ تعلیمی گشت کے ذریعے ہر ایمان والے کو تعلیم حلقہ میں جا کر جوڑا جائے. مقامی لوگوں کو ساتھ لینا انتہائی ضروری ہے. اس کے بغیر نصرت نہ ہوگی. پوری دنیا کی ہر مسجد کا اصول ہے کہ جو جماعت کسی مسجد میں جا کر ٹھہرے مقامی لوگوں کو اپنے ساتھ لے کر عمل کرے. ایک ایک عمل لے کر کے نکلائے. گشت کا, تعلیم کا, مشورے کا, وصولیابی کا, گھر گھر کی ملاقاتوں کا. ہمیں ادا کے راستے میں نکل کر پانچ گشت اہتمام سے کرنے ہیں. سب سے پہلے تعلیمی گشت, عمومی گشت, خصوصی گشت, وصولیابی کا گشت. اور ہمیں اہتمام کرنا ہے. دیکھو اہتمام سے ایک ایک کے پاس جائیں. اور ان سے ملاقات میں علماء کی زیارت سے میں کر چکا ہوں. دنیاوی اعتبار سے بڑے لوگ ملیں گے, ان سے بھی جا کے ملاقات کریں. ان کی دنیا کا دل میں ذرہ برابر بھی تاثر نہ ہو, ذرہ برابر بھی تاثر نہ ہو. جتنا تاثر کی دنیا کا ہمارے دلوں میں ہوگا اتنے ہی ان کے دل میں ہماری دعوت کی حقارت ہوگی. اس سے میرے دوست عزیزو, ان کی دنیا کو برا تو نہ کہنا, کیونکہ ان کے دل میں ان کی اپنی دنیا کی محبت ہے. ہم ان کو ان کی دنیا کو سراتے ہوئے, اللہ نے آپ کو بڑی عزت دی ہے, اللہ نے آپ کو بڑا درجہ دیا ہے. ہم چاہتے ہیں جماعت ہماری آئی ہوئی ہے, آپ تشریف لے آتے. آپ چند کلمات جماعت سے کہہ دیتے, آپ کی بات مجمع لے لے گا. اس طرح انہیں تیار کر کے مسجد میں لے آؤ. علماء سے استفادے کی غرض سے جاؤ, ان کی تشکیل کی غرض سے ہرگز نہ جاؤ. اور علماء کی زیارت میں کر چکا, عبادت یقین کرو. علماء کی زیارت کرو, تشکیل نہ کرو. اگر موقع ہو تو اپنے کام کچھ کارگزاری علماء کی خدمت میں پیش کر دو. اور درخواست کرو کہ جو وقت آپ کی سہولت کا ہو. اس لیے کہ علماء بڑے کام میں مشغول ہیں, وہ اللہ کے عین امتوں کو پڑھا رہے ہیں, بڑے کام میں مشغول ہیں. ہمیں ان کے کام کو حقیر نہیں سمجھنا. میری بات یاد رکھنا, دین کے کسی کام کی تردید, اس کی تحقیر یا اس کی حفاظت کم سمجھنا, یہ بڑی جہالت ہے, بڑی جہالت ہے, بڑی جہالت ہے. دعوت اور تبلیغ میں کوئی فرق نہیں ہے. جا کر سکھلانا تبلیغ ہے, آنے والوں کو سکھلانا تعلیم ہے. تعلیم اور تبلیغ میں کوئی فرق نہیں ہے. جا کر سکھلانا تبلیغ ہے, آنے والوں کو سکھلانا تعلیم ہے. میرے دوست عزیزو, علماء امت کو سکھلانے میں لگے ہوئے ہیں. ہمیں کوشش کریں اس بات کی کہ اگر وہ کچھ وقت دے دیں اور کچھ نصیحت ہمیں کر دیں تو یہ ہمارے لیے بڑا سرمایہ ہوگا اور اس سے ہمیں اس سے بڑا فائدہ ہوگا. اس سے علماء کی زیارت میں ان کی خدمت میں درخواست کر دینا کہ ہماری بس جماعت فلاں اس میں ٹھہری ہوئی ہے, آپ اس وقت بھی تشریف لائیں, ہم آپ سے استفادے کے متمنی ہیں. اس طرح علماء کی خدمت میں حاضر ہو کر ان سے نصیحت کی درخواست کرنی ہے. ہر جگہ سے نقد جمع کر لا کے راستے میں نکالو, گھر گھر کی ملاقاتیں خوب کرو. ہمیں سب سے زیادہ اپنے آپ کو دعوت میں تھکانا ہے. جب دعوت سے تھک کر آؤ گے پھر عبادت میں لگو گے. اللہ تعالیٰ اللہ کے نبی اسی طرح چاہتے تھے, اذا فرغت فانصب, جب دعوت سے فارغ ہو تو عبادت میں لگیں, عبادت سے فارغ ہو تو دعا میں لگیں. اس لیے میرے دوست عزیزو, ہمیں دعوت کے ذریعے ہر ایک کی تشکیل کرنی ہے, ہر ایک کو مسجد کے ماحول میں لانا ہے. بات مسجد کے ماحول میں لا کر سمجھاؤ, یہ تو میں آپ سے شروع سے کہہ رہا ہوں. امت کے جڑنے کی جگہ مسجد ہے, دعوت دے کر مسجد کے ماحول میں آنے پر ہی آمادہ کرو کہ بات کے سمجھنے سننے کی جگہ اصل مسجد ہے. کتنی جماعتیں ہیں اللہ کے راستے میں نکل رہی ہیں یہاں سے, یہ جماعتیں جہاں جہاں بھی جائیں ایک ایک مسجد میں جم کر کام کریں, وہاں کے مقامی لوگوں کو مثال دے کر انہیں بھی مسجد کی آبادی کا عمل کر کے دکھلائیں. میرے دوستو عزیزو, ہر جماعت کے ذمہ ہے مقامی لوگوں کو ساتھ لے کر انہیں سارے اعمال کر کے دکھلانا. جتنی بھی جماعتیں سارے عالم میں پھر رہی ہیں, ان کا سب سے پہلا اصول یہ ہے کہ یہ مقامی لوگوں کو اپنے ساتھ لیں. یہ نہیں کہ یہ کام کا مذاکرہ کر کے آ جائیں, نہیں, انہیں ساتھ لے کر انہیں ایک کا مذکر کے دکھلائیں, گشت کا, ملاقاتوں کا, وصولیابی کا, مسجد کے ماحول میں لا کر بات سمجھانے کا, اور ملاقات نکل کے لوگوں کو مسجد آنے پر آمادہ کرنے کا. ایک ایک عمل مقامی لوگوں کو سکھلاؤ اور ہر ایک سے عمل کرواؤ. کسی مسجد سے جماعت اس وقت آگے نہ بڑھے جب تک اس مسجد کے ماحول میں آمار دعوت زندہ قائم نہ ہو جاوے اور وہاں سے نقد جماعت نہ نکل جاوے اور مقامی لوگ آمار مسجد کے پانچ اعمال شروع نہ کر دیں. دیکھو پانچ اعمال مسجد کے ہیں, مسجد کی تعلیم اور مشورہ اور گشت اور گھروں کی تعلیم, یہ سارے اعمال جب تک, اور ڈھائی گھنٹے کی محنت, جب تک یہ پانچ اعمال ایک مسجد کا قائم نہ ہو جائیں جماعت آگے نہ بڑھے. تین دن چار دن میں محنت کرو گے یہ کام آرام سے, یعنی آسانی سے ہو سکتے ہیں. جو جماعت کوشش کرے گی, یعنی یہ کام تین چار دن میں ہو جانے چاہیے, لیکن اس کے ہونے سے پہلے جو مسجد کو چھوڑ دینا, میرے لیے ارشاد حضرت کا خط ہے جماعت کے نام, ڈانٹ کر لکھا حضرت نے جماعت کو خط. ایک جماعت ایک علاقے سے کام کر کے آگے بڑھ گئی, حضرت ڈانٹ کے خط لکھا اور یہ لکھا کہ یہ شیطان کی حرکت ہے, اور شیطان اپنے حملے میں کامیاب ہو گیا کہ ایک جگہ کام پورا ہونے سے پہلے تمہیں اٹھا کر دوسری جگہ لے گیا. اس لیے میرے دوست عزیزو, ایک ایک مسجد میں جم کر کام کیجو, وہاں کے مقامی لوگوں کے ساتھ لے کر انہیں مسجد کی آبادی کا عمل کر کے دکھ رہا ہو. دیکھو ہر مسجد کی آبادی کا عمل ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ ہے, سب اچھی طرح سمجھ لیں. ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ مسجد میں اعمال دعوت قائم کرتے ہوئے, مسجد میں ایمان کے اور مغیبات کے حلقے قائم کرتے ہوئے, ہر ایمان والے کو دعوت دے کر ان حلقوں میں لا کر جوڑنے کی محنت کرنا, یہ ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ ہے. کتنی جماعتیں اللہ کے راستے میں آج نکل رہی ہیں, یہ جماعتیں جس مسجد میں جائیں وہاں کے مقامی لوگوں کو ساتھ لے کر انہیں یہ کام کر کے دکھلائیں. جب دیکھ لیں انہوں نے عمل شروع کر دیا ہے, یہ مسجد کیونکہ ہم سب کی ذمہ داری ہے, سب کی ذمہ داری ہے ساری دنیا کی مساجد کو مسجد نبوی کے نمونے پر آباد کرنا, ساری امت کی ذمہ. حضرت کے مضمونات میں کہ بیانات بار بار ملے گا, ساری دنیا کی مساجد مسجد نبوی کی بیٹیاں ہیں, یعنی ساری مسجدوں کو مسجد نبوی کے معمول پر لانا ہے. یقینی بات ہے کہ اگر مسجدیں مسجد نبوی کے معمول پر آ گئیں تو ساری دنیا کا معاشرہ مدینہ منورہ کے معاشرے پر آ جائے گا, معاملات مدینہ کے معاملات پر آ جائیں گے. میرے دوستو فرماتے تھے بازار کا سارا باطن اس لیے ہے کہ امت کا وقت مسجد سے باہر گزر رہا ہے. اس لیے ہمیں ہر مسجد میں جم کر کام کرنا ہے. دیکھو یہ بات یاد رکھو, مسجد قیام کے لیے نہیں, یہ کام کے لیے ہے, یہ نہیں کہ اور مقامی لوگوں کے آتابے نہیں ہیں. جس طرح ہدایات دے کر روانہ کیا جائے, اب ہر مسجد میں جم کر کام کرو. یہ سب سے بڑی بے اصولی ہے, سب سے بڑی بے اصولی ہے کہ جماعت کسی علاقے میں جاتی ہے, وہاں کے لوگ مشورہ کر کے جماعت کا پروگرام بنا دیتے ہیں, آپ کو مسجد میں دو دن ٹھہرنا ہے, آپ کو یہاں ایک دن قیام کرنا ہے. کوئی جماعت مقامی لوگوں کے تابع نہیں ہے, مقامی لوگ جماعت کے تابع ہیں. مقامی لوگوں کے ساتھ لے کر کام کر کے نکلاؤ. ورنہ مقامی لوگ یہ کہیں گے کہ جماعت کا آج کا کھانے کا انتظام ہم کریں گے, کل جماعت آگے بڑھ جائے. مقامی جماعت مقامی لوگوں کے تابع نہیں ہے, بلکہ ہر جماعت کو چاہیے مقامی لوگوں کو ساتھ لے کر انہیں بتلائیں کہ بھائی ہم یہاں ابھی قیام کریں گے, ابھی یہاں ہمیں کام ہے, ابھی اس مسجد میں یہ اعمال شروع نہیں ہوئے, ابھی گھروں کے اندر ہمارے دعوت کا ماحول قائم نہیں ہوا. اس طرح ہمیں کوشش کر کے ایک مسجد میں کم سے کم تین دن چار دن تو کم سے یعنی قیام کرنا ہی چاہیے, اور اگر کوشش کریں گے تو انشاءاللہ تین چار دن میں یہ کام آسانی سے ہو جائے گا. لیکن یہ نہیں ہونا چاہیے کہ ایک ایک مسجد میں ایک دو دن قیام کر کے آگے بڑھ جائیں. مولانا صاحب کو خط ڈانٹ کر لکھا جماعت کو کہ یہ شیطان کی حرکت ہے کہ تمہیں ایک جگہ سے اٹھا کر دوسری جگہ لے گیا ہے. اس لیے میرے دوستو عزیزو, ایک ایک مسجد میں ہم جم کر کام کریں. بھائی میرے محترم دوستو بزرگو مدد سنجے بھائی, سب کاج کے ہمارا اخلاصے سنگے اللہ کے راضی کرار جنو کری, اللہ کے راضی کرار جنو چھوٹا عمل مانوش کے جنت نیے جابے, اور اللہ کے রাজি করার উদ্দেশ্য যদি না হয় দুনিয়ার কোন উদ্দেশ্য হয়ে থাকে তো যত বড় নেকামলি করি না কেন ওইটা দোজকে নিয়ে যাবে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, প্রত্যেক কাজের মধ্যে নিজের নিয়তকে সহি করা, নিজের নিয়তকে ঠিক করা, আল্লাহকে রাজি করার জন্যই করতেছি, আর কোনো উদ্দেশ্য নাই. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, বলে উনি হিজরত করছে, উনি এরকম ভাবে আল্লাহ রাস্তায় যান, আর এটা যারা উদ্দেশ্য হলো যে ওনার খুব নাম কাম হোক আর খুব মানুষের কাছে পরিচিতি হোক, তো তার কি তার ব্যাপারে কি হুকুম? হুজুর বলেন যে সে যেটা চাইতেছে এটা ছাড়া আর কিছুই পাবে না, অর্থাৎ পরিচিতি হবে, মানুষের কাছে খুব নামজাদ হবে, আখেরাতে তার জন্য কোনো অংশ নেই. একজনে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন জিহাদে যেতে চায় তো সে একটা তীর হাসিল করতে চায়, আল্লাহ রাস্তায় যায় যে গনিমতের মালের মধ্যে একটা তীর সে পাবে, এটাকে উদ্দেশ্য করে যেতেছে, তো তার কি হবে? বলে যে সে এক তীর ছাড়ার কিছুই পাবে না, অর্থাৎ তার জন্য কোনো আজর সওয়াব নাই, তার জন্য কিছুই নাই, শুধু ওই এক তীর যেটাকে সে উদ্দেশ্য করে রেখেছে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার কোনো জিনিসের উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো নাম যশের উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো পরিচিতি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা. এখলাসের সঙ্গে আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার নিয়ত করা, এটাকেই এখলাস বলা হয়। তো এখলাসের সঙ্গে যাই এবং সাথে সাথে আমিরের ইতাআত করি, পরে আমিরকে মেনে চলি, যে আমিরের মেনে চলা এটার মধ্যে আমার তরবিয়ত আছে, যতক্ষণ পর্যন্ত আমির আমাকে প্রকাশ্য কুফুরের হুকুম না দেয়, আমির যদি বলে নামাজ পড়ে না তো এটা আমি আমিরকে মানতে পারি না, শরীয়তের খেলাফ এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ যতক্ষণ পর্যন্ত কোনো আদেশ না করছে ততক্ষণ পর্যন্ত আমি আমিরের ইতাআত করব, যদি আল্লাহ তাআলার হুকুমের খেলাফ হয় তো সেখানে তো আমি আমিরকে মানতে পারি না, কুফরের হুকুম দেয় সেটাকে তো আমি আমিরকে মানতে পারি না. কিন্তু যতক্ষণ পর্যন্ত আমির কুফরের হুকুম না করে, শরীয়তের ফরজ হুকুমের খেলাফ না হুকুম না করে, তো ততক্ষণ পর্যন্ত আমিরকে মেনে চলা, এটার মধ্যেই আমার তরবিয়ত, এটার মধ্যেই আমার শিক্ষা, এটার মধ্যেই আমার প্রশিক্ষণ. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য বলে যে আমিরের ইতাআতের সঙ্গে চলা. আর দ্বিতীয় জিনিসটা এরপরে হলো, বলে যে অত্যন্ত আগ্রহ এবং শৌখের সঙ্গে, মানে এরকম না যে ভাই কি হবে না হবে, কি পাবো না পাবো, কোনো আগ্রহই নাই, সবাই ঠেলা ধাক্কায় বের করে দিছে তা আমি তবলিগে চলে গেলাম, জামাতে চলে গেলাম, মানে না, আমি নিজের আগ্রহ এবং শৌখের সঙ্গে যাই, এই রাস্তার আজল স্বভাবকে চিন্তা করি, আল্লাহ তাআলা এই রাস্তায় কত পুরস্কার দিবেন এটাকে চিন্তা করি. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে হারামাইন শরীফে বসে ইবাদত করার চেয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া ইবাদত করা, আমল করা, বলে যে ওই হারামাইনে বসে ইবাদত করার চেয়েও উত্তম. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তো হারামাইন শরীফে বসে থেকে আমি আমল করতেছি, এটা এটার উপর আমি সন্তুষ্ট হয়ে আছি, অথচ আল্লাহর রাস্তায় বের হইয়া আমল করা ওই হারাম শরীফে বৈশা আমল করার চেয়েও বেশি উত্তম. এই জন্য শখ এবং আগ্রহের সঙ্গে আল্লাহর রাস্তায় বের হই, দাওয়াতের রাস্তায়, তবলিগের রাস্তায় আমি যে যাইতেছি, তো বলে যে এটার ফজাইলকে আমি সামনে রাখি, আর এটার যে এটার মধ্যে আল্লাহ তাআলার কত ওয়াদা রয়েছে সেই ওয়াদাকে আমি রাখি, হরকত করা উদ্দেশ্য, জমে থাকা নয়, যতক্ষণ জমে থাকবে বলে যে জমে থাকতে থাকতে শেষ হয়ে যাবে। আর হরকত যদি করতে থাকে তো ভাই হরকতের মধ্যে বলে যে আল্লাহ তাআলা দিনকে দুনিয়াতে হরকত দিতে থাকবেন। আমি আমার নিয়ে আখলাক নিয়ে আমি সব জিনিস নিয়ে ভালো জিনিস নিয়ে ঘুরে বেড়াইবো চলবো ফিরবো, তো বলে যে সব জায়গায় ভালো জিনিসের বেচা বিক্রি হতে থাকবে, সব জায়গায় ভালো জিনিস চলতে থাকবে। আর আমি যদি ভালো জিনিস নিয়ে বসে থাকি তাহলে এটা তো আর সব জায়গায় চললো না, আমি যেখানে বসে ওখানে আসে। এই জন্য হরকতের মধ্যে আসা, উম্মত হরকতের মধ্যে আসে না, এটার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া। তোমার মহতরম দোস্তা বুঝো, যতক্ষণে পারা যায় আল্লাহর রাস্তায় পায়দল চলি। আল্লাহর রাস্তায় পায়দল চলা বলে যে সবারই চলার চেয়েও উত্তম। এই জন্য যে আল্লাহর রাস্তায় যে পায়দল চলে ওইটার মধ্যে যে ধুলাবালি উড়ে, যে পরিমাণে ধুলাবালি উড়বে সেই পরিমাণে আখেরাতে মুস্ক দেওয়া হবে তাকে, খুশবু দেওয়া হবে তাকে। ইহা যাকে বলেন যে আল্লাহর রাস্তার ধুলাবালি বলে জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার করা হবে। তো এই আল্লাহর রাস্তায় যত পায়দল চলবো তত বেশি ফায়দা। মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহর রাস্তায় চলতে চলতে পায়দল চলতেছি, পায়ে ধুলাবালি লাগতেছে, ধুলাবালি উঠতেছে, এগুলি সব আখেরাতের খুশবু হয়ে দেবে, জান্নাতের খুশবুতে পরিণত হবে। এটা পায়দল চলার জন্য জরুরি নয় যে একেবারে আমি এত লম্বা চললাম যে মাইল কে মাইল কোন জায়গায় কোনো মসজিদ নেই আমি পায়দলই না। বলেন যে যেখানে খুব দূর বেশি দূরত্ব হয় সেখানে গাড়িতে চলার মধ্যে কোনো অসুবিধা নাই, ওই গাড়িতে চলা ওইটা পায়দলের মধ্যেই সমার হবে। যেখানে কাছাকাছি মসজিদ আছে অন্তত পক্ষে সেখানে তো আমরা পায়দল চলতে পারি। এজন্য বলেন যে আল্লাহর রাস্তায় যতটুকু পারা যায় পায়দল চলি। পায়দল চলার মধ্যে বড় ফজিলত রয়েছে, বলে যে আল্লাহর গোসাকে ঠান্ডা করে। দুই জিনিস আছে, দুই জিনিস এরকম আছে যে আল্লাহর গোসাকে ঠান্ডা করে। এক হলো যে আল্লাহর রাস্তায় পায়দল চলা, আর এক হলো মসজিদকে আবাদ করা। পায়দল চলার যে ধুলাবালি উড়ে এটা যদি আল্লাহর বড় গোসার জায়গা জাহান্নাম থেকে বাঁচায়, তোমার মহতরম দোস্ত দুনিয়াতে আজাব মুসিবত তো আখেরাতের আজাবের চেয়ে কম। তো যদি আল্লাহর গোসার জায়গা জাহান্নামের আগুনে, আগুনের ধোঁয়া আর মুজাহিদের পায়ের আল্লাহর রাস্তায় চলনেওয়ালার পায়ের ধুলাবালি একত্র না হয়, অর্থাৎ তার পায়ের ধুলাবালি জাহান্নামের ধোঁয়া জাহান্নামের আগুন বলে যে এই জিনিস একত্র না হয়, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে তো অবশ্যই ফেলবেন না, জাহান্নামে তো তাকেই ফেলবেন যার উপরে আল্লাহ গোসা হয়েছেন। তো তার পায়ের ধুলাবালির কারণে আল্লাহর গোসা ঠান্ডা হয়ে গেছে। আবার যে মসজিদ আবাদ করে যারা, তাদের দ্বারা আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মসজিদ আবাদ করা এবং আল্লাহর রাস্তায় চলা দুই আমল এরকম যে আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে। এই জন্য যতখানি সম্ভব হয় আমাদের দ্বারা আমরা চেষ্টা করি যে আল্লাহর রাস্তায় পায়দল চলি। আল্লাহর রাস্তায় পায়দল চলা আল্লাহর কাছে বড় পছন্দনীয় জিনিস এবং আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করার জিনিস। এই জন্য ভাই যত গুনাহ দুনিয়াতে হইতেছে এই সমস্ত গুনাহের কারণে স্বাভাবিকভাবেই বুঝে আসে যে আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ এবং গোসা হবেন। তো আল্লাহর গোসাকে ঠান্ডা করার জন্য যদি আল্লাহর রাস্তায় পায়দল চলা যায় তো হইতে পারে আল্লাহ তাআলা তা এই পায়দল চলার উশিলায় যে আজাবের ফয়সালা করছেন গোসা হইয়া এটাকে আল্লাহ তাআলা রহিত করে দেন। এই জন্য আল্লাহর রাস্তায় যথাসম্ভব যতখানি পারা যায় আল্লাহর রাস্তায় পায়দল চলি। আর মেরে মহতরম দোস্তা বুঝব, যখন এখান থেকে রওনা হব তো আল্লাহর রাস্তায় চলাকালীন অবস্থায়ও এরকম নয় যে আমরা বাজে গল্প গুজব করতে করতে চললাম আর এদিক সেদিকে তামাশা দেখতে দেখতে চললাম। আল্লাহর রাস্তায়ও চলতে ফিরতে আল্লাহর রাস্তায় বাসে উঠতে হয়, ট্রেনে উঠতে হয়, আল্লাহর রাস্তায় কোনো জায়গায় কোনো বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হয়। তো যেখানে যেরকম মকা হয় সুযোগ হয় সেখানে কোনো না কোনো একটা আমলের মধ্যে আমরা মশগুল হই। যদি তালিমের সুযোগ হয় তো ওইখানে তালিমের হালকা বানায় নেই, ওইখানে তালিমের মধ্যে মশগুল হয়ে যাই, এদিক সেদিকে তামাশা দেখার মধ্যে মশগুল না হই, আজেবাজে গল্প গুজবের মধ্যে মশগুল না হয়ে তালিমের হালকার মধ্যে মশগুল হই। ভাই ট্রেনে উঠছি, ওখানে এরকম সুযোগ নাই যে একখানে একত্র হয়ে আমরা সবাই তালিম করতে পারি, তো এরকমও মুনাসিব নয় যে ভাই আরেকজনকে তার সিট থেকে উঠাইয়া দিয়া আমি সেই সিটে যাইয়া বসলাম, যাতে আমরা জমাতের সাথীরা সবাই একসাথে বসতে পারি, এটাও মুনাসেব নয়। ভাই যার যাচ্ছি শেষে বসলাম। হ্যাঁ, এখানে আরেকটা আমল করা যায়, সেটা হলো যে ভাই আমি আমার পার্শ্ববর্তী যে আছে তাকে আমি দাওয়াত দিতে থাকলাম, তার সঙ্গে দাওয়াতের কথা বলতে থাকলাম। তালিমের আমল করা সম্ভব নয়, কিন্তু দাওয়াতের আমল তো করা সম্ভব। এভাবে আল্লাহর রাস্তায় যখন চলতেছি তখন আমি বাসে থাকি, গাড়িতে থাকি, অথবা কোন জায়গায় অপেক্ষায় থাকতে হয়, সব জায়গায় আমি গফলতের সঙ্গে না চলি, বরং এই দাওয়াতের মেহনতের সঙ্গে, দাওয়াতের আমলের সঙ্গে, যে সমস্ত আমলের কথা বলা হয়েছে, তালিমের আমলের কথা দাওয়াতের আমলের মধ্যে বলা হয়, এমনি ভাবে অপরজনকে দাওয়াত দেওয়া বলে এটাও বলা হয়, কোন না কোন আমলের মধ্যে আমি মশগুল থাকি, একদম খালি থাকি না। এবং এরকম ভাবে চলতে সময় বলে যে একে অপরকে দোয়া শিখাইতেছে, একে অপরকে কোরআন শিখাইতেছে, বলে যে যদি এরকম হয় তো এটাও আমি করতে থাকি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারাও এরকম ভাবে আল্লাহ রাস্তায় চলতে একে অপরকে শিখতেছেন, শিখাইতেছেন। সেই জন্য এটাও দাওয়াতের মধ্যেই সামিল। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন পায়দল চলতেছি তো আমরা একে অপরকে আমি যা জানি আমার ভাইকে শিখাই, আমার ভাই জানে তার কাছ থেকে আমি শিখি, এভাবে এইভাবে আমরা আল্লাহর রাস্তায় চলি। যখন কোন এলাকায় পৌঁছি তো সেখানে এলাকায় পৌঁছার পরে, এলাকায় পৌঁছার আগেই আমরা আমাদের জরুরিয়াত থেকে ফারিক হয়ে যাই। যখন আমরা মসজিদের কাছে পৌঁছি তো ওই মসজিদে আমরা পা উজু উজুর সঙ্গে মসজিদে ডাইন পা দিয়া সুন্নত মোতাবেক মসজিদের মধ্যে প্রবেশ করি। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে সুন্নতের খেয়াল রাখা চাই। কোন কারণ মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার এই মেহনতটা হলো সুন্নতকে জিন্দা করার মেহনত, রসুল্লাহ সাহেবের সুন্নতকে জিন্দা করার মেহনত। কাজে আমরা সুন্নতকে জিন্দা করতে পেরেছি, আমরা নিজেরাই যদি সুন্নতের পাবন্দী নাগরিক তাহলে কেমন হইল। এই জন্য যখন মসজিদে প্রবেশ করি তখনও সুন্নতের সঙ্গে প্রবেশ করি, মসজিদের সামানগুলা কিনারে সুন্দর করে সাজিয়ে রাখি যাতে মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, অথবা বিশৃঙ্খল ভাবে সামান রাখার কারণে মসজিদটা একটা মানুষের জন্য একটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা মসজিদের সামানগুলো এক পাশে, যেখানে নামাজিদের কোনো অসুবিধা না হয় এরকম জায়গায় সুন্দর করে সামানগুলো রাখি, সময় থাকলে দুই রাকাত নামাজ পড়ে নেই, এরপরে আমরা মশওয়ারার জন্য বসি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মশওয়ারা খালি শুধু নিজামুল আমল বানায় নেওয়া নয়, দরকার যদি এলাকার মধ্যে কোনো পুরানো সাথী পাওয়া যায় তাদেরকেও মশওয়ারার মধ্যে শরিক করি, এলাকার লোকদেরকেও মশওয়ারার মধ্যে শরিক করি। এবং এই মশওয়ারার উদ্দেশ্য হলো বলেন যে ভাই আমাদের প্রত্যেকের দিলের ভিতরে দাওয়াতের ফিকির পয়দা হয়ে যায়, ওই রকম আগ্রহ পয়দা হয়ে যায় যেরকম আগ্রহ সাহাবাদের দিলের ভিতরে ছিল। একজন মানুষ হেদায়ত পেয়ে যাক, একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করুক, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাক, এটার জন্য চরম আগ্রহ আমার ভিতরে পয়দা হয়ে যায়। এটাই আমাদের মশওয়ারার উদ্দেশ্য। বাকি এটার জন্য আমাদেরকে হয়তোবা আমল করতে হয়, এই আমলগুলির নিজামে আমল বানাইতে হয়। এই জন্য মশওয়ারা আমাদের বলেন যে দাওয়াতের মেহনতের মধ্যে মশওয়ারা বড় গুরুত্বপূর্ণ আমল। এই জন্য মশওয়ারা সবাই মশওয়ারার সঙ্গে সব কাজ আমাদের মশওয়ারার সঙ্গে হওয়া চাই, মশওয়ারার মধ্যে বসা চাই, আর মশওয়ারার মধ্যে আমাদের জেহেন এরকম ভাবে বানানো চাই যে প্রত্যেকেই মেহনত করার জন্য তৈরি হয়ে যায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মশওয়ারা করে সর্বপ্রথম মশওয়ারার মধ্যে আমরা আমাদের খেদমতের সাথী ঠিক করে দেই, যে ভাই আমাদের খানা তৈরি করবে, এরকম দুইজন সাথী আমরা ঠিক করে দিই, যাতে কিনা এলাকার লোকরা আইসা আমাদের জন্য আবার খানার ভিগিরের মধ্যে না লেগে দেয়। ওরা বলে যে আপনাদের তো খানার কোনো ব্যবস্থা নাই, তো চলেন আমার বাড়িতে দাওয়াত। তা আমরা সোয়ালের ভান করলাম একরকম, খেদমতের সাথী ঠিক না করে আমরা সোয়াল করলাম না ঠিকই, কিন্তু সোয়ালের ভান করলাম। বলে যে এই জন্য বলে সর্বপ্রথম খেদমতের সাথী ঠিক করে দিই, কেউ আসলেই বলতে পারি না ভাই আমাদের তো খানা তৈরি হয়েছে, আমাদের তো খাবার তৈরি হয়েছে, আপনার এই খাবারের জন্য ফিকির করা লাগবে না আমাদের, আপনি আমাদের কাজের সঙ্গে আমাদের কাজের ফিকির করেন। উনি বলেন যে ভাই বলে যে খেদমতের জন্য খানা তৈরি না করা, আর এলাকার সাথীরা আয়সা দেখলো যে আরে এনাদের তো কোনো খানার ব্যবস্থা নাই, তো খানার জন্য দাওয়াত দিতে শুরু করে দিল। তো আসলে যদি আমি মুখে চাইলাম না, কিন্তু আসলে তো ভাবসাবটা এরকমই করলাম যে চাওয়ার মতো ভাবসাবই করলাম। উনি বলেন যে যখন বলে যে কেউ একটা লবণও যদি, একটু লবণও যদি কেউ কারো কাছে সোয়াল করে চায়, তো তার জন্য আল্লাহ আল্লাহ তাআলার দানের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য বলে যে একটু একটু একটু লবণ, মানুষ মনে করে যে এটা খুব সামান্য জিনিস হইলো, একটু লবণ চাইলাম তাতে কি হইলো, বলে না একটু লবণও যখন মানুষ সওয়াল করে আল্লাহ ছাড়া আর কারো কাছে, তো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলা দানের দরজাকে বন্ধ করে। এই জন্য কোনো সওয়াল নয় মানুষের কাছে, কোন সওয়াল করার ভানও করবো না, এরকম ভাবসাবক ধরবো না যে মানুষ বুঝতে পারে যে ও আমার তো এই জিনিসের প্রয়োজন, বলে না আমি তো আমার অভাবকে আমার প্রয়োজনকে আমি মানুষের কাছ থেকে গোপন রাখবো। এভাবে মেরে মহতরম দোস্তা বুঝব মশওয়ারায় সর্বপ্রথম আমরা আমাদের খেদমতের ব্যবস্থা করে নিই, যাতে এলাকার লোকরা এসা আমাদেরকে যে দাওয়াত দিবার সুযোগ না পায়, অথবা আমাদেরকে মনে না করে যে এনাদের তো কোনো খাবার ব্যবস্থা নাই তো আমরা তো খাবার ব্যবস্থা করতে হবে, তো এটা যেন তারা মনে করতে না পারে। এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের খেদমতের সাথিয়াকে ঠিক করবো। এরপরে মেরে মহতরম দোস্তা বুঝব আমরা আমাদের নিজাম বানাবো, বলে যে এলাকার মধ্যে যে মসজিদে আমরা গেছি, বলে যে ওইখানে পুরা এলাকার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো এই দিন জিন্দা হয়ে যায়, এর জন্য যে মেহনত দাওয়াত, বলে যে প্রত্যেক মেয়ে পুরুষ সকলের মধ্যে এই দাওয়াতের মেহনত জিন্দা হয়ে যায়, এটার জন্য আমরা এখানে মেহনত করতে আসি, যাতে এই পরামর্শ করব আমরা এই এলাকার মধ্যে গাস্ত করব মানুষের কাছে। বলে যে এক গাস্ত হল মেরে মহতরম দোস্ত উমুমি গাছ, যেটা বিকালবেলায় বলে যে কোনো নামাজের আগে গাস্ত করে নামাজের পরে লোকদেরকে এলাকার লোকদেরকে জমা করা, তাদেরকে উৎসাহ দিয়া, তাদেরকে তৈরি করা আল্লাহ রাস্তায় বাইর করার জন্য, এবং তাদেরকে এলাকায় মসজিদের মেহনতটাকে বোঝানো উমুমি গাছ বলে। আরেকটা হলো খুসুসি গাছ, বলে যে খুসুসি গাছ হল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কাছে গাছ করা, তাদের কাছে যাওয়া, তাদের সঙ্গে সাক্ষাৎ করা। বিশিষ্ট ব্যক্তি দুই রকমের, এক হলো দুনিয়ার লাইনে বিশিষ্ট ব্যক্তি, দুনিয়ার কোনো চেয়ারম্যান মাতবর অথবা দুনিয়ার কোনো বড় লোক ধনী লোক প্রভাবশালী লোক, এলাকার লোকেরা তাকে খুব মান্য করে, এলাকায় মান্যগণ্য লোক, এরকম লোকও আছে। আবার ওলামা ইকরাম বুজুর্গানে দিন যারা দিনের লাইনে বিশিষ্ট লোক, এরকম এরকম এরকমও আছেন। তো যারা দুনিয়ার লাইনে বিশিষ্ট লোক তাদের কাছে যখন আমরা যাব, তো তাদের দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমরা লক্ষ্য করব না, তাদের দুনিয়ার কোনো জিনিস যেন আমার দিলের মধ্যে আগ্রহ পয়দা না করে, যে ওনার ঘরের মধ্যে কোনো একটা জিনিস দেখা আমি মনে মনে চিন্তা করলাম যে ও এরকম জিনিস তো আমার ঘরে হইলেও খুব ভালো হয়, তো এরকম যেন তাদের কোনো জিনিসের প্রতি আমার আগ্রহের দৃষ্টি না পড়ে, দৃষ্টিকে আমি অবনত রাখি, এবং তাদেরকে আমরা তৈরি করি যেহেতু উনি মান্যগণ্য লোক, উনি এলাকার মধ্যে প্রভাবশালী লোক, উনি যদি একটুখানি সবাইকে বলে দেয় তো অনেক লোক মসজিদে আসতে পারে, তো ওনাকে এটার জন্য তৈরি করি, ওনাকে এই জন্য তৈরি করি যে উনিও মসজিদে আসুক, এবং ওনার অধীনস্থ যারা আছে যারা ওনার কথা শুনে তাদেরকে উনি মসজিদে আসুক, এটার জন্য আমরা তাদেরকে তৈরি করি। কিন্তু ওনার কোনো জিনিসের দিকে, ওনার ঘর বাড়ি দালান কোঠা আর ওনার ঘরের আসবাবপত্র এই সমস্ত জিনিসের দিকে যেন আমি আগ্রহ ভরে না তাকাই, আমার দিলের ভিতরে যেন এই সমস্ত জিনিসের আসর না পড়ে। এমনিভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে এলাকায় ওলামা ইকরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, দিনের লাইনে ওনারা বিশিষ্ট লোক, ওনাদের খেদমতে হাজির হই, ওনাদেরকে দাওয়াত না দিই, ওনাদেরকে যদি সুযোগ থাকে তো ওনাদেরকে কারগুজারি শুনাইয়া দিই, আর ওনাদের কাছে দরখাস্ত করি যে আমাদের জমাত অমুক মসজিদে আসে, হুজুর যদি একসময় এসে আমাদেরকে একটু নসিহত করে দিতেন তো আমরা ভারী উপকৃত হইতাম। তো উনি যে কোনো সময় ওনার সুযোগ হয় উনি একসময় এসে আমাদেরকে নসিহত করলে আমাদের কত উপকার হয়ে যাবে। আমরা একথা মনে না করি যে উনি তো দিনই কিতাব পড়ান, তালিম তালিমের মধ্যে করেন, উনি বহুত বড় কাজে আছেন, আমরা যেরকম আমাদের দুনিয়ার কাজ কারবারের মধ্যে মশগুল ছিলাম সেটার জন্য দিন শিখতে বেরিয়েছি, ওনারা তো দিন শিখাবার মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা মশগুল আছেন, তো ওনারা কত বড় দিনের কাজের মধ্যে আছেন। এক হলো যারা আগ্রহী আসে দিন শিখবার জন্য তাদেরকে ওনারা দিন শিখাইতেছেন, আর আমরা বলে যে আমরা তো হইলাম চলে ফিরা মানুষকে দিন শিখাইতেছি, তো দুটোটাই দিন শিখা নিয়েই হইল। তো মেরে মহতরম দোস্ত এই কথা কখনো আমাদের জেহানে যেন না আসে, বলে যে এই সমস্ত ওলামা ইকরাম ওনারা রাত দিন চব্বিশ ঘন্টা মাদ্রাসায় বসে আছেন, ওনারা তবলিগে কেন যান না? মেরে মহতরম দোস্তরা বুঝুক ওনার তো রাত দিন চব্বিশ ঘন্টা দিন শিখতেছেন, আগ্রহীদেরকে দিন শিখাইতেছেন, এলেম চর্চার মধ্যে সর্বক্ষণ নিজেকে মশগুল করে রাখছেন। আমরা তো দুনিয়া আর কত ব্যস্ততার মধ্যে থেকে সামান্য একটু সময় বের করছে। তো ওনাদের সম্পর্কে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করা আমাদের কত বড় বেয়াদবি জিনিস হবে আর কত বড় একটা খারাপ জিনিস হবে, যে আমরা কেমন একটা যে চিন্তা করলাম। এই জন্য মেরে মহতরাম দোষটা বুঝব, ওলামায়ে কেরাম যারা দিনই খেদমতের মধ্যে বিভিন্ন লাইনে মাদ্রাসা দিনই তালিমের মধ্যে আসেন, ওনাদের সম্পর্কে কখনো যেন আমাদের দিনের ভিতরে এই ধরনের কথা না আসে। বরং আমরা এ কথা মনে করি যে ওনারা তো দিনের বহুত বড় জিম্মাদারি, বহুত বড় কাম, এলমে চর্চার মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা মশগুল, দুনিয়ার কোন ব্যস্ততা দুনিয়ার দিকে ওনারা ভ্রুক্ষেপ করারও ওনাদের সময় নাই, আর আমরা তো দুনিয়ার কুত্তা রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়ার মধ্যেই মশগুল আছে। তো মেরে মহতরাম দোস্তা বুঝব, এই জন্য ওনাদের খেদমতে হাজির হইয়া এই কথা দরখাস্ত করা যে হুজুরের যদি কোনো সময় সময় হয়, যে কোনো সময় সময় হয় আমরা অমুক মসজিদে আসি, যদি একটু আমাদেরকে নসিহত করে দিতেন, একটু উপদেশ দিয়ে দিতেন, তা আমরা ভারী উপকৃত হইতাম। তো ওনার কাছ থেকে নসিহত হাসিল করার জন্য দরখাস্ত করা, কখনো ওনাকে এরকম ভাবে তবলিগে বের হওয়ার জন্য ওনাকে যাওয়ার জন্য দাওয়াত না দেওয়া, এইভাবে খুসুসি গাস্ত করা, অমুমি গাস্ত করা, খুসুসি গাস্ত করা। এমনি ভাবে একজন লোক তৈরি হয়ে গেছে, তো বলে যে ওই লোকটাকে তশকিল করে তৈরি করে নিয়ে আসা উসুরি গাস্ত বলে। আবার যখন আমরা তালিম করব, তো বলে তালিমের সময় তালিমই গাস্ত করব, লোকদেরকে এনে এনে তালিমের মধ্যে বাইরে মসজিদের বাইরে কত লোক এই বিভিন্ন জায়গায় বসে আছে, কেউ হেঁটে যেতেছে, কেউ অনর্থক সময় নষ্ট করতেছে, এই সমস্ত লোকদেরকে বুঝাইয়া সমঝাইয়া আমরা মসজিদের মধ্যে নিয়ে আসা, মসজিদে যে তালিমের হালকা চলতেছে আমরা এই মসজিদের তালিমের হালকার মধ্যে তাদেরকে বসাইলাম। তো এভাবে মেরে মহতরাম দোস্তা বুঝব যে আমরা আমাদের চব্বিশ ঘন্টার নিজাম এরকম ভাবে ওই মসজিদের মধ্যে বানাই নিলাম, যে তাদেরকে আমরা মশওয়ারা করে নিলাম যে কখন আমরা কোন গাস্ত করব। বলে যে এক সময় খুসুসি গাস্ত করলাম, এক সময় অমুমি গাস্ত করলাম, এক সময় তশকিলি গাস্ত করলাম, এক সময় আমরা এরকম ভাবে তালিমি গাস্ত করলাম, যে তৈর হয়ে গেল তাকে আমরা এরকম ভাবে উসুল করে আনার জন্য এক গাস্ত করলাম। তো একটা মসজিদে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করি যতক্ষণ পর্যন্ত না ওই এলাকা থেকে নগদ জমাত আল্লাহর রাস্তায় বের না হয়, এবং ওই এলাকার মধ্যে এলাকার সাথীরা তারা ওইখানে দাওয়াতের মেহনত করতে বালা করার জন্য তৈরি না হয়ে গেছে। এ নয় যে ভাই এক জায়গায় দুই দিন থাকলাম তো তারপরে আরেক জায়গায় চলে গেলাম, এলাকার লোকেরা বলল চলেন আপনাদের মসজিদ ঠিক করে দিই, অমুক মসজিদে একদিন, অমুক মসজিদে একদিন, অমুক মসজিদে দুই দিন, এইভাবে তারা মসজিদ গুনে গুনে আমাদের জন্য দিন ঠিক করে দিল, আর আমরা দিন পুরো ঘুরে ঘুরে আগে চলে গেলাম। উনি বলেন যে আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী এক জমাত কেবল ধমক দিয়ে চিঠি লিখছেন, বলে তোমরা তো ওই এলাকার মধ্যে কাম ওই এলাকায় শুরু না করায় যে তোমরা ওই এলাকা ছেড়ে আরেক মসজিদে গেলা, এটা তো শয়তানি হরকত হইল। শয়তান চাইল এ কথা যে এরা জমাত চলতে থাকুক আর কাম কোনো জায়গায় না হোক। তো ওইটাই হইল যে জমাত চলতে থাকলো আর কাম কোনো জায়গায় হইল না, কেউ কাম নিল না। এই জন্য মেরে মহতরাম দোস্তনি বলেন যে এটা কোনো ইয়ে জরুরি না যে আমাকে দুই দিন থাকতে হবে, বরং আমাকে এটা চিন্তা করতে হবে যে এই এলাকার মধ্যে যতক্ষণ পর্যন্ত এলাকার সাথীরা তারা মসজিদের কাজকে বুঝে না নিছে, মসজিদের পাঁচ কাম তারা বুঝে না নিছে, যে ভাই রোজানা আমাকে আড়াই ঘন্টা দিতে হবে, রোজানা মশওয়ারা করতে হবে, এমনিভাবে রোজানা আমাকে মসজিদে তালিম করতে হবে, আর এরকমভাবে আমাকে গাস্ত করতে হবে, মাসে তিন দিনের জন্য বের হইতে হবে, এলাকায় মেহনত করে করে তৈরি করে করে লোকদেরকে আল্লাহ রাস্তা বের করতে হবে, মাসে তিন দিনের জন্য সাতাশ দিন নিজের দুনিয়ার কাম করবে, তিন দিন আল্লাহ রাস্তা বের হবে। বলে যে এই পাঁচ কাম যতক্ষণ পর্যন্ত এলাকার লোকেরা না নিয়ে নিছে, তারা তাদেরকে হাতে কলমে আমি না দেখাইছি এবং তাদের জমাত বানায় দিয়া তারা এই কাম করতে শুরু না করছে, ততক্ষণ পর্যন্ত আমি ওই মসজিদে অবস্থান করে এলাকার লোকদেরকে এই কাজের জন্য তৈরি করব, নগদ জমাত আল্লাহ রাস্তায় বের করব, আর এমনি ভাবে এলাকা থেকে এলাকার মধ্যে কামকে চালু করার পরে আমরা আরেক মসজিদ পরিবর্তন করব। মেরে মহতরম দোস্তা বুঝব, এইভাবে আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নাই যে ভাই আমি একদিন থাকবো কি দুই দিন থাকবো, বলে যতক্ষণ পর্যন্ত আমার ওই এলাকার মধ্যে কাম শুরু না হয়েছে এবং ওখান থেকে নগদ জমা আল্লাহ রাস্তায় বের হয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমি ওই এলাকার মধ্যে মেহনত করব। আর হর মসজিদকে প্রত্যেক মসজিদকে বলে যে এরকম ভাবে ওই মসজিদের মধ্যে কাম শুরু করাবো যে তার দ্বারা ওই পুরা এলাকার মধ্যে বলে যে মসজিদে নববীর মাহল তৈরি হয়ে যায়। আর ওই মসজিদটাতে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের যে আমল ছিল সে আমল সেখানে চালু হয়ে যায়। যখন ওই আমল ওখানে চালু হয়ে যাবে, ওই পরিবেশ কায়েম হবে, তখন মানুষের মুআশারাত, মানুষের জিন্দগি, ঘরানা জিন্দগি, সামাজিক জীবন, মানুষের কামাই, রোজগার, এই সব লাইনগুলা, এই সবগুলা ঠিক হবে তখনই যখন কিনা ওইখানে ওই মেহনত পুরা চালু হবে এবং ওই মাহল আর ওই পরিবেশ ওখানে কায়েম। লায়ানি বাতোঁ সে আপনে আপকো বহুত বচানা হ্যায়। হযরত ফরমাতে থে আল্লাহ কে রাস্তে মে নিকল কর দুনিয়া কি বাতেঁ পহলে সে জ্যাদা দুনিয়া কি মহাব্বত পেদা করেঙ্গি। আল্লাহ কে রাস্তে মে নিকল কর দুনিয়া কো নফরত কি নজর সে দেখনা তো দিল সে দুনিয়া কি মহাব্বত নিকলেগি। আর আল্লাহ কে রাস্তে মে নিকল কর দুনিয়া কো মহাব্বত কি নজর দেখেঙ্গে পহলে সে জ্যাদা দুনিয়া কি মহাব্বত লেকর লৌটেঙ্গে। ইসলিয়ে হমে আপনে আপকো লায়ানি বাতোঁ সে বহুত বচানা হ্যায় কে লায়ানি বাতেঁ اجتماعی اعمال کے اثرات کو ختم کر دیتی ہیں اور بڑے اونچے درجوں میں رکاوٹ بن جاتی ہیں لیانی باتیں۔ عجیب واقعہ میں آپ کو عرض کرتا ہوں، ایک صحابی احد کے میدان میں شہید کیے گئے، صحابی ہیں احد کے میدان میں پھر شہید کیے گئے، ان کا جنازہ اٹھوا کر وہاں سے ان کے گھر پہنچا دیا گیا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم ان کے گھر والوں کی تسلی کے لیے تشریف لے گئے، جنازہ رکھا ہوا تھا۔ ان کی والدہ ان کے چہرے سے مٹی پہنچتے ہوئے کہنے لگی، اے میرے بیٹے تجھے جنت مبارک ہو۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا ان کی والدہ سے، تم نے اس کو جنتی کیسے کہہ دیا؟ تمہیں کیا معلوم اس نے اللہ کے راستے میں نکل کر لایانی باتیں کی ہوں؟ صحابی احد کے میدان میں شہید ہونے والے، آپ نے فرمایا ان کی والدہ سے، تم نے کیسے اس کو جنتی کہہ دیا؟ تمہیں کیا معلوم اس نے اللہ کے راستے میں نکل کر لایانی باتیں کی ہوں؟ میرے دوستو عزیزو، اس بات کو اگر یاد رکھیں گے، دایانی بات کرتے ہوئے ڈر لگے گا، ہماری زبان پر کوئی دایانی بات نہ ہو۔ ہمارا یہ پورا وقت تین کاموں میں گزرے، بس دعوت، عبادت، تعلیم، یہ تین کام ہمارے کرنے کے ہیں۔ فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ نے، اگر یہ تین کام نہ ہوتے دنیا میں تو میں دنیا چھوڑ کر اللہ سے جا ملتا۔ حضرت عمر کا قول ہے، اگر دنیا میں تین کام نہ ہوتے تو میں دنیا چھوڑ کر اللہ سے جا ملتا۔ پہلا کام اللہ کے راستے میں پھرنا، حکمت فرماتے ہیں، پہلا کام اللہ کے راستے میں پھرنا، اور دوسرا کام اللہ کے ذکر میں لمبے لمبے سجدے کرنا، اور تیسرا کام تاریخ حلقوں میں جم کر بیٹھنا۔ اگر یہ تین کام نہ ہوتے تو میں دنیا چھوڑ کر اللہ سے جا ملتا۔ میرے دوستو عزیزو، ہم سب عہد کریں انشاءاللہ اللہ کے راستے میں نکل کر بھی لایانی باتیں نہیں کریں گے، اپنے مقام پر رہتے ہوئے بھی اپنے آپ کو لایانی باتوں کے کرنے سے، سننے سے، لایانی چیزوں کو دیکھنے سے اپنے آپ کو بچائیں گے۔ اس سے ہمارے اندر اجتماع اعمال کا نور پیدا ہوگا۔ والد بھائی، ایک بھی ہمارے خوب بھلو بھاوے خیال رکھتے ہو جی، اللہ راستے بیر رہے ہمارا لایانی ارتھات انرتھک، جب نہ دنیا فائدہ نہ آخرت کا کون فائدہ اپکار ہے، بولے جی یہ رکم لایانی بولے یہ جی، جنا دنیا کون فائدہ ہلو اپکار ہلو نہ آخرت کون اپکار ہے، سیدھا এরকম কোন কথাবার্তা অথবা এরকম কোন কাজ বলে যে এই সমস্ত কাজ থেকে আমি বিরত থাকব এবং আল্লাহ রাস্তায় বের হয়ে এই লায়ানি কাজ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো আর নিজেকে হেফাজত করব। কারণ এই লায়ানি কাজ অনেক বড় বড় আমল করনে বালা আমলকে বেকার করে দেয়, নষ্ট করে দেয়, অনেক বড় বড় আমলকে নষ্ট করে দেয়। বলে যে উনি মনে করেন, আমি একটা ঘটনা শুনি আপনাদেরকে, ওহদের ময়দানে একজন সাহাবি শহীদ হয়েছেন, ওনার লাশকে উঠে আনা হয়েছে এবং ওহদের ময়দানে একজন সাহাবি শহীদ হয়েছেন তো ওনার লাশকে উঠে আনা হয়েছে এবং উঠে যখন ঘরে আনা হয়েছে তো ওইখানে ওনার মা তার চেহারা থেকে মাটি মুছতেছিলেন, যেহেতু শহীদ হয়ে মাটিতে পড়ছে আর মুখের মধ্যে মাটি লাগছে তো ওই মাটি মুছতেছিলেন আর বলতেছিলেন যে তোমার জন্য জান্নাত মুবারক হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত ছিলেন, তিনি তার মাকে বললেন, তুমি এমন কথা কিভাবে বললে যে তোমার জন্য জান্নাত মুবারক হোক, তুমি কি জানো হয়তো সে কোনো লায়ানি কথা বলছে, যে লায়ানি কথার কারণে সে তুমি যা মনে করতেছ সেরকম আখেরাতে তার হবে না, অর্থাৎ সে জান্নাতে সহজে যেতে পারবে না। অথচ তুমি বলতেছো জান্নাত মুবারক হোক, অর্থাৎ সে এখনই সে জান্নাতে পৌঁছে গেছে, শহীদ তো সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দেয়। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে হইতে পারে সে আল্লাহর রাস্তা বাইরে কোন লায়ানি কথাবার্তা বলছে, অনর্থক কোন কথাবার্তা বলছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে অনেক বড় আমল, অনেক উঁচা আমল আল্লাহর রাস্তায়, বলে যে আল্লাহর রাস্তায় বের হয়ে লায়ানি কথা, অর্থাৎ অনর্থক কথা, যেটার কোন না দুনিয়ার কোনো ফায়দা না আখেরাতে কোনো উপকার, বলে যে এরকম কথা থেকে এরকম কাজ থেকে আমি নিজেকে বাঁচায় রাখবো। আর তোমার রাজিয়াল্লাহ তাআলা বলতেন, বলেন যে আল্লাহর রাস্তায় বের হয়ে তিনটাই কাজ যেটার মধ্যে আমি নিজেকে মশগুল রাখবো, এক হলো দাওয়াত, আরেকটা হলো তালিম, আরেকটা হলো ইবাদত। বলে যে এই তিন কাজের মধ্যে আমি নিজেকে মশগুল রাখবো, অন্য কোনো কাজের মধ্যে আমি নিজেকে লাগাবো না। আর তোমার রাজিয়াল্লাহ তাআলা বলতেন একথা, বলে এই তিনটা জিনিস যদি না হইতো তাহলে তো আমি দুনিয়াতে থাকাই পছন্দ করতাম না, আল্লাহর কাছে চলে যাওয়াই বেশি পছন্দ করতাম। এই দুই তিনটা জিনিসের কারণে দুনিয়াতে থাকা আমি পছন্দ করি। একটা হলো যে আল্লাহর রাস্তায় মেহনত মুজাহাদা করা, আল্লাহর রাস্তায় বাইরে মেহনত করা, মুজাহাদা করা, কষ্ট সহ্য করা। আরেকটা হলো লম্বা লম্বা সেজদা করা, আরেক হলো তালিমের হালকায় জমে এবং মজবুত হয়ে বসা। বলে এই তিন জিনিস যদি না হইতো তাহলে আমি দুনিয়া থাকার চেয়ে আল্লাহর কাছে যাওয়াকে অগ্রাধিকার দিতাম, আল্লাহর কাছে চলে যাওয়াকে অগ্রাধিকার দিতাম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে ভাই এই দাওয়াতের রাস্তার মধ্যে আমরা লায়ানি থেকে নিজেকে বাঁচাই, যখন আমরা বাড়িতে ফিরে যাব সেখানেও বাকি জিন্দেগি সম্পূর্ণ বলে যে এই লায়ানি কথাবার্তা থেকে, বেকার কথাবার্তা থেকে, অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাই রাখা। যে বাড়িতে থাকা অবস্থাও আল্লাহ রাস্তায় চলতেছি, এখানে তো মস্ক করবো, বাড়িতে যাও বাকি জিন্দগি যেন এটা থেকে আমরা বেঁচে থাকি। পুরি উম্মত কি জিম্মেদারি উম্মত পর হে, হরেক কো ইয়ে সমঝাও কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়াবত মে তেরে জিম্মে উম্মত কি ইয়ে জিম্মেদারি তেরে সর পর আ গই হে, জিসনে ভি কালমে লা ইলাহা ইল্লাল্লাহ পড় লিয়া উসকে জিম্মে সারি উম্মত হে, এক উম্মতি কে জিম্মে পুরি উম্মত ওর পুরি উম্মত কে জিম্মে এক এক উম্মতি, ইয়ে এহসাস হরেক কে অন্দর পেদা করনা ইন্তহাই জরুরি হে। হামারা কাম ইতনা নাই হে কি এক আদমি কামে পর জাকার ছোড় দিয়া যায়, হরেক কো দিন পর ওর দিন কি দাওয়াত পর লেকর আও, ও হরেক দিন ইসকা এহসাস পেদা করো কি দুনিয়া কে কিসি কোনে মে দিন কো কোই নুকসান হো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারা কো ইসলিয়ে খালি করনা চাহতে থে কি আগর যাকাত কি মে রসি ভি আদা নাই কি জাবেগি তো মে মদিনা কো ইসকে লিয়ে খালি কর দুঙ্গা। ইস নকল হরকত কা মকসদ সারে আলম মে বসনে ওয়ালে মুসলমানো কি, সারে আলম কে অন্দর আলম কে কোনে কোনে মে কহীন চিজ কা নুকসান হো, ইস নুকসান কো খতম করনে ওর ইস কমি কো পুরা করনে কে লিয়ে ইয়ে নকল হরকত কা আসল মকসদ হে। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, জো মজমা যাকে রাস্তে মে নিকল রাহা হে, নিকল রাহা হে, জিস ওর নেই নিকল রাহা হে, ইয়ে তোবা করে, ইস্তিগফার করে, আপনে আপ কো হাম মুজরিম সমঝে, মুজরিম সমঝে, এ আল্লাহ জিস কাম কে তুমি হামে ভেজা থা উস কাম কো কাম না বানায়া তো হামারে জুরম কো মাফ কর দে, জিতনে ওয়াপস জা রহে হে ইস্তিগফার করে, ওর জিতনে ওয়াপস জা রহা হে মজমা ইয়ে কাম করতা হো ওয়াপস জায়ে, ওর ইয়ে আজম করকে জায়ে কে জল সে জল আগে রাস্তে মে নিকলেঙ্গে, জব তক নেই নিকল রহে হে উস ওয়াক্ত তক মকামি কাম জম কর করে। মে আর্জ কর চুকা হুম হর ঈমান ওয়ালে কো চাহিয়ে কি ও মসজিদ কো লাজিম পকড় লে, আর হর ঈমান ওয়ালে কো চাহিয়ে কি কোশিশ করকে হর ঈমান ওয়ালে কো মসজিদ কে মাহল মে লেকর আয়ে, ইসে পুরা মজমা ইয়ে দে করে কি ইনশাআল্লাহ ওয়াপস যাকর আপনে মকাম পর আপনি মসজিদ কে মশরে মে তালিম মে গশতোঁ মে ঢাই ঘন্টে কি মেহনত করকে মসজিদ কে আমাল মে লোগো কো লাকর জোড়নে মে ইন সারে আমাল মে আপনে আপকো মশগুল রখেঙ্গে। মহিনে মে এহতমাম সে তিন দিন কে লিয়ে হফতে কে তায়ুন কে সাথ নিকলেঙ্গে, হফতে কে দো গশ্ত এহতমাম সে করেঙ্গে, আপনে ঘরো কি তালিম তালিম ঘরো মে ইসকা ইয়কীন রাখো, ইয়কীন রাখো ইহি হিদায়ত কে আমাল হে, ইহি হিদায়ত কে আমাল হে, ইস মাহল মে লোগো কা আনা হি হিদায়ত পানা হে। উমর রাদিয়াল্লাহু তাআলা উনকো ঘর কি তালিম সে হিদায়ত মিলি হে, জিনকে বারে মশহুর ইয়ে থা কি খাত্তাব কা বেটা ঈমান লা সকতা হে, খাত্তাব কা বেটা উমর ঈমান নাই লা সকতা, ইনহে উস দিন হিদায়ত মিলি হে ঘর কি তালিম সে জিস দিন ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো খবর করনে কে লিয়ে যা রহে থে। মেরে ইস ওয়াকিয়ে কা আয করনে কা মকসদ ইয়ে হে কি হামে আমালে দাওয়াত পর ইয়কীন ভি হো, হাম ইনকো বতৌর রসম কে না করেন, বতৌর মামুল কে না করেন, বতৌর ইয়কীন কে করেন, জিতনা মজমা আপস যা রহা হে তে করকে যায়ে কি ইনশাআল্লাহ আপনে ঘর কে অন্দর ইন আমাল কো জিন্দা করেঙ্গে। اور مسجد میں اعمال دعوت قائم کرتے ہوئے ہر ایمان والے کو ان اعمال میں لا کر جوڑنے کے لیے ملاقاتیں کریں گے. তো মেরে মহাম দোস্ত বুঝবো বলে যে আল্লাহ রাস্তায় যাইতেছি আমরা, বলে যে আমরা এই কথা খুব ভালো করে বুঝে নেই যে পুরা উম্মতের এক একজনের উপরে, এক এক ব্যক্তির উপরে পুরা উম্মতের জিম্মাদারি. একজন মানুষ দুনিয়ার কোন কোনায় কোন মানুষ কোন উম্মত বলে যে সে দিনের লাইনে ক্ষতিগ্রস্ত হইতেছে, তো বলে যে এটার জন্য সে নিজেকে জিম্মাদার মনে করবে, দায়িত্বশীল মনে করবে, বলে যে পুরা দুনিয়ার মধ্যে পুরা উম্মতের জন্য উম্মতের এক এক ব্যক্তি পুরা উম্মতের জিম্মাদার, আর পুরা উম্মত মিলে উম্মতের এক একজন ব্যক্তির জিম্মাদার. যদি উম্মতের মধ্যে কোন এক ব্যক্তির কোন রকম দিনই ক্ষতি হয় তাহলে পুরা উম্মত এই এক ব্যক্তির জন্য জিম্মাদার এবং দায়িত্বশীল, তাকে এই ক্ষতি থেকে বাঁচাবে. এমনি ভাবে বলে যে উম্মতের এক ব্যক্তি সে ফিকির করবে, সে মেহনত করবে পুরা উম্মতকে দিনই নোকসান থেকে, দিনের ক্ষতি থেকে বাঁচানো যায় কিভাবে, এটার জন্য একজন মানুষ পুরা উম্মতের জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ জিম্মাদার. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জজবা কি ছিল সাহাবাদের, বলে যে দিনের জজবা ওই জজবা আমাদের মধ্যে পয়দা করতে হবে. এটা নয় যে একজন লোককে তবলিগে বের করলাম, সে একটা চিল্লা দিল, কিছু আমল করলো, আমলের উপরে খাড়া হয়ে গেল, এখন সে আমল করতেছে, আগে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ে, এইটুকুই যথেষ্ট নয়, বরং প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে এই জজবা পয়দা করতে হবে যে আমাকে দিনের উপরে চলতে হবে এবং এই দিনের জন্য আমাকে মেহনত করতে হবে, আর এই দিনকে দুনিয়াতে জিন্দা করার দায়িত্ব আমার উপরে. এই জজবা তার দিনের ভিতরে পয়দা হয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের সামান্য নোকসান, সামান্য একটুখানি ক্ষতি, এটার ব্যাপারে ওনার কি, উনি কি বলতেছেন, উনি বলতেছেন যে যাকাতের মধ্যে যে রশি দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যদি এখন সে রশিও না দেয়, অর্থাৎ একটা রশি যদি না দেয়, তো তাইলেও আবু বকর তার সম্পর্কে তাদের সঙ্গে জিহাদ করবে, অর্থাৎ সে রশি উসুল করবে, এতটুকু ক্ষতিও আবু বকর বরদাস্ত করবেন, এবং মদিনাকে খালি করতে হবে, যদি যাকাত না দেয় তো যাকাতের, যাকাত উসুল করার জন্য, যাকাত রূপে আনার জন্য যাকাত দিতে হবে, ইসলামের একটা হুকুম, দিনের একটা হুকুম, এটার জন্য মদিনা খালি করতে হয়, তো ওই মদিনাকে খালি করব দিনকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য, বলে যে সব কিছু করতে হবে. তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিনের ভিতরে এই জজবা যে দিনের সামান্যতম লোকসানও দুনিয়ার কোন জায়গায় উম্মতের কোন ব্যক্তির মধ্যে কোন এলাকায় দিনের সামান্য ক্ষতিও হোক আবু বকর বরদাস্ত করতে পারবে. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই আমরা আমাদের দিনের জজবা এটাই তৈরি করব এবং আল্লাহ রাস্তায় বের হইয়া এই জজবাই তৈরি করব যে আমাকে দিনের উপরে চলতে হবে এবং এই দিনের জন্য মেহনত করতে হবে. যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি আলহামদুলিল্লাহ, তারা তো আমরা এই মেহনত করবই, আর যারা আল্লাহর রাস্তায় এখন যাইতে পারতেছি না, বিভিন্ন ওজনের কারণে বাড়িতে যাইতেছি, তো আমরা খুশি না হই, বরং নিজেকে গুনাহগার মনে করি, নিজেকে অপরাধী মনে করি, যে সত্যি আল্লাহর রাস্তায় যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইতে পারলাম না, তো আমি এই জন্য নিজেকে অপরাধী মনে করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফি চাই, এবং আমি এটার জন্য নিয়ত করে যাই যে আমি যে এলাকায় যাব, এলাকায় যাইয়া আমি মসজিদের আমালের সঙ্গে আমি নিজেকে জুড়ে রাখবো. আসলে উদ্দেশ্য তো হলো উম্মতকে মসজিদের মধ্যে আনো, মসজিদ এখন উম্মত এখন মসজিদকে ছেড়া বাজারে যেয়ে ঢুকছে, বলে যে বাজার থেকে বের করে উম্মতকে মসজিদের মধ্যে আনো, মসজিদের সঙ্গে জুড়ো, তা আমি নিজেকে মসজিদের সঙ্গে, মসজিদের আমালের সঙ্গে জুড়বো, এই নিয়ত করে যাই যে মসজিদে যে মশওয়ারার আমল হয় আমি মশওয়ারার মধ্যে শরিক হবো, তালিমের মধ্যে শরিক হবো, আমি এরকম ভাবে গাছের মধ্যে শরিক হবো, আমি মাসে তিন দিনের জন্য যাওয়ার মধ্যে শরিক হবো, মসজিদের সব আমলের মধ্যে আমি শরিক হবো, ইহা তককে মসজিদের আমলের সঙ্গে যে আমার ঘরের তালিম আছে, তো বলে যে ঘরের তালিমের সঙ্গেও আমি ঘরের, আমার ঘরের মধ্যে তালিমও শুরু করব। এখন তো আমি ফিরে যেতেছি, যাইতে পারতেছি না, আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলার কাছে মাফি চাই, যাওয়া উচিত ছিল যাইতে পারতেছি না, বাড়িতে যাইয়া এই মেহনত করার নিয়ত করে যাই যে আমি মসজিদের সঙ্গেই আমার সময় বেশির চেয়ে বেশি লাগাবো এবং মসজিদেই আমি থাকবো বেশিরভাগ সময়, মসজিদের সব আমলের মধ্যে আমার সময় লাগাবো। ইহা তো কি আমার ঘরের তালিম বলে এইটাকেও এখন থেকে আমি যা শুরু করব ঘরের মধ্যে তালিম শুরু করবো। মেয়ের মহতরম দোষটা বুঝবো, ঘরের তালিমটাকে মহিলাদেরকে নিয়ে তালিম করা, ঘরের মধ্যে নিজের বিবি বাচ্চাকে নিয়ে তালিম করা, এটাকে মামুলি মনে না করি। বলে এইটা তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দাখিল হওয়ার এটাই কারণ হয়েছিল, কারণ ছিল যে তালিমই কারণ হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য নাউযুবিল্লাহ রওনা হয়েছিলেন। আর মক্কাতে লোকেরা বলতো এই কথা যে খাত্তাবের গাধা মুসলমান হইতে পারে, খাত্তাবের বেটা ওমর মুসলমান হওয়ার সম্ভাবনা নাই। সেই ওমর ইসলামের মধ্যে দাখিল হইতেছে কিসের কারণে? বলে যে বোনের বাড়িতে তালিম হইতেছিল, ওই তালিমের হালকার মুসিলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতেছে। অথচ যার সম্পর্কে ধারণা করা হইতেছিল যে ওমরের বেটা ওমর খাত্তাবের গাধা তো মুসলমান হইতে পারে, খাত্তাবের বেটা ওমর মুসলমান হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ তাআলা তাকেও ইসলাম দিয়ে দিয়েছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ঘরের মধ্যে যে তালিম, তালিমের কথা বলা হয়েছে, ঘরের তালিমের মধ্যেও মেরে মহতরম দোস্তা এহতেমাম করি, আল্লাহ তাআলা এর মধ্যেও ভারী ফায়দা রাখছেন, ঘরের তালিমের মধ্যেও যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা মসজিদের আমলের সঙ্গে জোড়ার জন্য নিয়ত করে যাই এবং খুব তাড়াতাড়ি আবার আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য তৈরি হয়ে বের হয়ে দেবো, এই নিয়তের সঙ্গে আমরা যাই। পুরা মজমা ইসকা আজম করলে কি ইস কাম কো মকসদ বনা কর করেঙ্গে। আজ তক হমসে জিতনি কোতাহি ওয়া খিদমত কে বারে মে হুই হ্যায়, হমে সবকো আল্লাহ কে সামনে রো রো কর ইস্তিগফার করনা চাহিয়ে। বলে যে পুরা উম্মতে, পুরা মজমার সকলেই আমরা নিয়ত করি যে আমরা বাকি জিন্দগিতে এই কাজকে নিজের জীবনের উদ্দেশ্য বানায়া করব, আর আজ পর্যন্ত যা কিছু আমার দ্বারা এই কাজের মধ্যে অবহেলা হয়েছে, ত্রুটি হয়েছে, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফি চাইব। কোনো ওজন না হতো এসে বেঠো যেটা তৈরি আছেন, কোনো ওজন না থাকলে এভাবে বসে।